من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. وقال الله سبحانه وتعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله سبحانه وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال عليه الصلاة والسلام لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها، أو كما قال عليه الصلاة والسلام. میرے محترم دوستو، بزرگو، عزیزو، محنت ہر شخص کر رہا ہے لیکن ہر شخص اپنی محنت میں کامیاب نہیں ہے. کیوں اس لیے کامیاب نہیں ہے کہ اس کی محنت کا رخ درست نہیں ہے. اللہ رب العزت نے دنیا کا ایک اصول بنایا ہے کہ جس چیز سے فائدہ اٹھایا جاتا ہے اس چیز کو پوری طرح تیار کیا جاتا ہے اور محنت کے رخ کو صحیح کیا جاتا ہے، تب اس چیز سے فائدہ حاصل ہوتا ہے. اسی طرح اللہ رب العزت کے خزانوں سے ہدایت کے لینے اور اللہ رب العزت کے خزانوں سے استفادہ کرنے کے لیے وہ صحیح طریقہ محنت ضروری ہے، جس طریقہ محنت پر اللہ کی طرف سے ہدایت کا وعدہ ہے. اللہ تعالی نے ہدایت کا وعدہ اپنے راستے کے جہد پر کیا ہے. جہد کسے کہتے ہیں؟ جہد کہتے ہیں کہ ہماری محنت کا رخ اور ہماری محنت کی بنیاد وہ ہو جو محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کی محنت کی بنیاد اور محنت کا میدان تھا. حضرت فرماتے تھے اگر چیزیں محنت کا میدان بنیں گی تو چیزوں سے پلنے کا یقین، چیزوں کی قیمت اور چیزوں کی اہمیت پیدا ہوگی. اگر انسان محنت کا میدان بنیں گے اور کلمہ لا الہ الا اللہ یہ محنت کی بنیاد بنے گی، تو پھر اس محنت سے انسانوں پر انسانوں کی حیثیت اور اس محنت سے انسانوں پر کلمہ لا الہ الا اللہ کی حقیقت کھلے گی. انسان کی فطرت ہے جس چیز پر انسان محنت کرتا ہے اس چیز کی خیر، اس کا شر، اس کا نفع، اس کا نقصان اس پر کھل جاتا ہے. سمجھتے تھے محنت ہی اصل مکاشفے کا سبب ہے، محنت ہی اصل مکاشفے کا سبب ہے. میرے دوستو، بزرگو، عزیزو، غور کرنے کی بات ہے، وہ دنیا جس سے اللہ کو نفرت ہے، وہ دنیا جو اللہ تعالیٰ کو مبغوض ہے، جس کی حیثیت اللہ تعالیٰ کے یہاں ایک مچھر کے پر کی بھی نہیں ہے، جب وہ دنیا بغیر محنت کے حاصل نہیں کی جا سکتی محض دعاؤں کے ذریعے، جب وہ دنیا بغیر محنت کے حاصل نہیں کی جا سکتی، جب وہ دنیا بغیر محنت کے حاصل نہیں کی جا سکتی محض دعاؤں سے، تو پھر اندازہ کرو وہ دین جو اللہ کو محبوب ہے وہ بغیر محنت کے حاصل کیسے ہو جائے گا. اس وقت ساری امت، ساری انسانیت دنیا کے حاصل کرنے پر اور دنیا کے کمانے پر اور دنیا کو ہی مقصد حیات بنانے پر لگی ہوئی ہے. ہدایت کو دعاؤں کے ذریعے چاہتے ہیں، حالانکہ اس کا کوئی تصور نہیں کر سکتا کہ وہ تجارت کے بغیر صرف دعا سے مال حاصل کر لے، یا وہ زراعت کے بغیر صرف دعاؤں سے غلہ حاصل کر لے، وہ دعاؤں کے جو ہے محنت کے بغیر صرف دعاؤں سے حکومت حاصل کر لے. بلکہ ہر ایک جانتا ہے کہ اس کے لیے محنت کرنی ہوتی ہے. وہ محنت کرتے ہوئے دعا کرتا ہے بغیر محنت کے، اس حقیر دنیا کے لیے دعا نہیں کرتا. تو یاد کرو، غور کرو کہ بغیر محنت کے وہ دین جو اللہ کو محبوب ہے وہ حاصل کیسے ہو جائے گا. حالانکہ اللہ رب العزت نے ہدایت کا وعدہ اپنے راستے کے جہد پر کیا ہے. یہ بات سب اپنے ذہنوں میں رکھیں کہ جہد اور محنت کسے کہتے ہیں. محنت ہر زمانے کے اعتبار سے نہیں ہے، بلکہ محنت اور طریقہ محنت محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے زمانے اور ان کے طریقہ محنت کے اعتبار سے ہے۔ امام مالک رحمت اللہ علیہ کا قول ہے، اس امت کے بعد والے اصلاح اور تربیت حاصل نہیں کر سکتے جب تک امت وہ نہ کرے جو امت کے پہلوں نے کیا ہے۔ فرمایا ہم مصابیح الہدا، صحابہ ہدایت کے چراغ ہیں۔ فرمایا اصحابی کالنجوم بأيهم اقتدیتم اهتدیتم، میرے صحابہ ستاروں کی طرح ہیں، جس کی اقتدا کرو گے ہدایت پا جاؤ گے۔ اس لیے میرے دوستو عزیزوں، ہم سب کو اس بات پر غور کرنا چاہیے کہ ہماری محنت کا وہ طریقہ محنت ہے اور ہمارے کام کا وہ مزاج اور نہج ہے جو صحابہ کرام کا طریقہ محنت تھا، جس میں سب سے بنیادی چیز اپنے دین کی دعوت کو لے کر اپنے جان و مال کی قربانی کے ساتھ اس راستے میں پھرنا، اپنے جان و مال کی قربانی کے ساتھ اعمال کو لے کر اس راستے میں پھرنا، یہ اللہ کے راستے کا نفر اور یہ محنت، یہ صحابہ کرام کا امتیاز ہے اور یہ دورِ صحابہ کا اصل طریقہ محنت ہے۔ اس کے علاوہ جتنی بھی شکلیں ہیں وہ اس نقل و حرکت میں معاون تو ہو سکتی ہیں، لیکن نقل و حرکت کا متبادل نہیں ہو سکتی، کیونکہ دورِ صحابہ میں اللہ کے راستے کی نقل و حرکت کے سوا اور کوئی ذریعہ امت تک دین کے پہنچانے کا نہیں ملتا۔ آپ نے اگر بادشاہوں کو بھی خط لکھا ہے تو وہ بھی جماعت کے ساتھ دے کر بھیجا ہے۔ میرے دوستو بزرگ عزیزو، میں ضروری بات عرض کر رہا کہ جہد اسے کہتے ہیں کہ ہمارا طریقہ محنت اور ہماری نقل و حرکت وہ صحابہ والے جذبے پر، صحابہ والے طریقے پر اور صحابہ والے احتساب پر اور صحابہ کے مزاج پر آئے، اسی پر امت کی ہدایت کا وعدہ ہے اور اللہ رب العزت کی طرف سے اسی پر تربیت کا وعدہ ہے۔ میں عرض کر چکا ہوں، امام مالک رحمۃ اللہ کا قول، فرمایا کرتے تھے کہ اس امت کے بعد والوں کی اصلاح و تربیت ان طریقہ محنت میں ہے جو طریقے پچھلوں کے تھے۔ نحمدہ و نصلی علی رسولہ الکریم، اما بعد، میرے محترم دوستو بزرگ اور بھائیو، نے اللہ تعالیٰ حمد و ثنا پڑھے حضور صلی اللہ علیہ وسلم درود شریف پاٹھ کرار پرے قرآن کریمের বিভিন্ন জায়গা থেকে কয়েকখানি আয়াত তেলাওয়াত করেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে মুবারাকা থেকে দুখানি হাদিস উনি তেলাওয়াত করেন। এরপরে বলেন যে দুনিয়ার সমস্ত মানুষই মেহনত করে, পরিশ্রম করে, কিন্তু সকলেই তাদের মেহনত আর পরিশ্রমের সুফল সকলেই পায় না। কারণ হিসাবে যদি দেখা যায় যে কেন কেউ পাইল কে পাইল না, দেখা যাবে তার মেহনতের পদ্ধতি এবং তার মেহনতের ধরনের মধ্যে যথেষ্ট ভুল ত্রুটি আছে, পদ্ধতিও ঠিক হয় নাই, উদ্দেশ্য ঠিক ছিল না, যার কারণে সে কামিয়াব হইতে পারে নাই। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, অনুরূপ ভাবে দিন এটা পাওয়ার জন্য নির্দিষ্ট মেহনত আছে নির্দিষ্ট পদ্ধতিতে, এবং এটার জন্য শর্ত আছে আল্লাহ তাআলা এই দিনকে পাওয়ার জন্য, হেদায়তকে পাওয়ার জন্য নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট ভাবে যদি মেহনত করা হয় তাইলে সে হেদায়ত পাবে। হেদায়তকে এর সাথে মশরুত রাখা হয়েছে, শর্ত সাপেক্ষে রাখা হয়েছে। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলতেন, মানুষ যখন কোনো জিনিসের দ্বারা উপকৃত হইতে চায় তো তখনই সে উপকৃত হইতে পারে যখন ওই জিনিসটাকে সে বানায় আর বানানোর ব্যাপারে সঠিক পদ্ধতি অবলম্বন করে, যে জিনিসটা বানানোর সঠিক পদ্ধতি কি এই পদ্ধতিটাকে অবলম্বন করে এবং সঠিকভাবে ওটা তৈরি হয় তখন তার দ্বারা মানুষ উপকৃত হয়, লাভবান হয়, তার মাকসাদ পুরো হয়। তো মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, অনুরূপ ভাবে কেউ যদি হেদায়ত পাইতে চায়, দিন নিজের মধ্যে আনতে চায়, হেদায়ত পাওয়ার দ্বারা নিজে দুনিয়া আখেরাতে উপকৃত হইতে চায়, তাহলে তার জন্য ওই নির্দিষ্ট পদ্ধতিতেই মেহনত করা লাগবে। সে নির্দিষ্ট পদ্ধতিতে যেটা, এটা সময়ের পরিবর্তনের কারণে ওটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। সেই নির্দিষ্ট পদ্ধতিতে কি, নির্দিষ্ট পদ্ধতিটা হইল আল্লাহ রাস্তাতে নিজের জান আর মালকে নিয়ে একমাত্র দিনের উদ্দেশ্যে সাহাবাদের তরিকায় বের হওয়া, নকল হরকত, এটা হলো নির্দিষ্ট পদ্ধতি। বলেন যে এটা সাহাবাদের ইমতিয়াজি শান, স্বতন্ত্র গুণাগুণ, যেই গুণ সকল সাহাবাদের মধ্যে ছিল, সকল সাহাবাদের মধ্যে ছিল, যে আল্লাহ রাস্তাতে বের হইতেন নিজের জান আর মালকে নিয়ে, আমলের সাথে মানুষদের কাছে পৌঁছতেন, মানুষদের কাছে আমলই দাওয়াত দিতেন, অর্থাৎ ওনাদের জীবনটাই ছিল আমলের, এই আমলই দাওয়াত দিতেন। এটা হলো ওই নির্দিষ্ট পদ্ধতি হেদায়ত পাওয়ার, এবং নিজে জিন্দগিতে নিজের মধ্যে পরিবর্তন আনার এটা নির্দিষ্ট পদ্ধতি ছিল। এই জন্য মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এইটাকে নিজেদের মধ্যে আয়ত্ত আনার জন্যই হইল আমাদের এই মেহনত, যে আমাদের মধ্যে সাহাবাদের ওই তরিকা কি করে জিন্দা হয়ে যায়। বলেন যে এছাড়া যত মেহনত আছে দিনের লাইনে, সমস্ত মেহনত তো এই মেহনতের সাহায্যকারী হইতে পারে, কিন্তু এই মেহনতের বদল হইতে পারে না। যে দাওয়াতের কামের বদল হলো ওইটা না, দাওয়াতের কামের বদল হইতে পারে না, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে দিয়ে এই কামটা করাইছেন। এটা হলো মুজাহাদা, রাস্তা, নিজের জান আর মালকে নিয়ে আমল করতে করতে আল্লাহ রাস্তাতে সফর করতে থাকা। যখন নাকি নিজের জান আর মালকে নিয়ে মুজাহাদার সাথে আল্লাহ রাস্তাতে সফর করতে থাকবে, তখন হেদায়তকে যে আল্লাহ তাআলা ওয়াদা করে রেখেছিলেন, যে আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়তের রাস্তাকে খুলবেন, তখন আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরো করবেন। মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, নতুন কোন জিনিস পন্থা তরিকা অবলম্বন করে ওই হেদায়ত পাওয়ার কোন সুযোগ নাই। কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে উম্মতের শেষ অংশ পরবর্তী অংশ অত সময় পর্যন্ত কামিয়াব এবং সফলতা পাইতে পারবে না যত সময় পর্যন্ত প্রথম অংশের অনুকরণ তারা না করবে। প্রথম অংশ যেই মেহনত করছে, যে আমল করছে, যেইভাবে নিজের জান মালকে খরচ করছে, ওই তরিকার পদ্ধতিকে অবলম্বন না করবে। মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, যেই মানুষটা মানুষ যে কোনো জিনিস হবে মেহনত করে, আস্তে আস্তে ওই জিনিসের সমস্ত রকমের গোপন জিনিস যা তার সামনে অস্পষ্ট ছিল এগুলো স্পষ্ট হইতে থাকে, ওর দ্বারা সে লাভবান হয়, ওর দ্বারা সে উপকৃত হইতে পারে, এবং ওর ভালো মন্দ সব দিক তার সামনে স্পষ্ট হয়ে যায়। অনুরূপ ভাবে আর যেটার জন্য মানুষ মেহনত করে ওইটার গুরুত্ব তার অন্তরে বসে, ওইটার গুরুত্ব তার অন্তরে বসে, ওইটার প্রতি তার দিলি আকর্ষণ বাড়ে। অনুরূপ ভাবে আমরা যদি মানুষের উপরে মেহনত করি কালিমা দাওয়াতের মাধ্যমে, তৌহিদের দাওয়াতের মাধ্যমে, মেহনতের ময়দান যদি আমাদের মানুষ হয় আর মাধ্যম যদি আমাদের দাওয়াত হয়, কালিমার দাওয়াত হয়, তৌহিদের দাওয়াত হয়, বুনিয়াদ যদি এটা হয়, তো মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, মানুষের মধ্যে ভালো যত দিক আছে এ সমস্ত দিক আস্তে আস্তে ফুটে উঠবে। এটা হলো মানুষের গোপন গোপনীয়তা, যা কিছু আছে যেগুলো সুপ্ত আছে বিভিন্ন পর্দার অন্তরালে আছে, ওইখান থেকে বের করার মুকাশাফা, ওখান থেকে বের করার একমাত্র জরিয়া হইল যে মানুষকে মেহনতের ময়দান বানায় কালিমার দাওয়াতের মাধ্যমে, ইমান ইসলামের দাওয়াতের মাধ্যমে তাদের ওই সুপ্ত গুণাগুণগুলোকে বিকশিত করা, স্পষ্ট করা। মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, যখন নাকি মানুষের মধ্যে আমরা মেহনত করতে থাকবো এই কালিমার দাওয়াতের মাধ্যমে, আমলি ভাবে নিজে আমল করতে করতে নিজের জান মালকে নিয়ে নিঃস্বার্থ ভাবে শুধুমাত্র আল্লাহর জন্য, তো মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, মানুষের ভালো মন্দের অবস্থার পার্থক্যের কারণে আমার ভিতরের অবস্থার পার্থক্য হবে। মানুষের যদি ভালো দেখা যায় আখেরাতের লাইনে, তাহলে আমার ভিতরে আনন্দিত হবে, আমি খুশি হইতে পারবো, আর যদি দিনের লাইনে কোনো ক্ষতি হয় তাহলে আমার ভিতরে দুঃখ দরদ ব্যথা পয়দা হবে। এই জন্য মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, এই কামটাই সাহাবাদের, সকল সাহাবিদের কাম ছিল, এইটা ছাড়া তাদের অন্য কোন জিনিস তাদের মাকসাদ ছিল না, অন্য কোন জিনিস তাদের মাকসাদ ছিল না, প্রয়োজন তো তাদেরও ছিল, কিন্তু তাদের জিন্দগির একমাত্র মাকসাদ, জান মাল খরচ করার একমাত্র জায়গা এটা ছিল। তারা সর্বহালাতের মধ্যেই এই কামটা করতেন, আল্লাহর রাস্তায় সফর করতেন আমল করতে করতে, আল্লাহর রাস্তায় সফর করতেন মুজাহাদার সাথে, আল্লাহর রাস্তাতে সফর করতেন নিজের জান আর মালকে নিয়ে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার সাহাবাদের গুণ, সাহাবাদের মেহনতকে আমাদেরও আপনাদের জন্য নিজের মধ্যে মেহনতকে আনার জন্য তৌফিক দিয়ে দেয়, তাইলে আমরা যে জিনিসটা চাইতেছি সকলের মনেই এবং চাওয়া উচিত যে আমরা হেদায়ত চাইতেছি, আল্লাহ তাআলা হেদায়ত দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা হেদায়তকে শর্ত সাপেক্ষে রাখছেন যেখানে মুজাহাদা পাওয়া যাবে। উনি বলছিলেন যে মুজাহাদা কাকে বলে, মুজাহাদা হলো নিজের জান আর মালকে নিয়ে আমল করতে করতে সাহাবাদের নকশা কদমে, সাহাবাদের নকশায় সফর করতে থাকা দিনের জন্য, এটা হলো মুজাহাদা। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা যখন নাকি আমরা করতে থাকবো, তাই আল্লাহ তাআলা এই আমাদের জন্য হেদায়তের রাস্তা খুলবেন, যেহেতু হেদায়তকে আল্লাহ তাআলা এই মেহনতের সাথে, এই মুজাহাদার সাথে শর্ত সাপেক্ষে রাখছেন। দাওয়াত কে জরিয়ে সবসে পেহলে আপনে ইয়াকিনো কা বদলনা মকসুদ হে, ইসলিয়ে কে সারে দিন কা মাদার ঈমান পর হে, জিতনি বেদিনি হে ও আল্লাহ কে ওয়াইদো কা খৌফ না হোনে ওর উসকে ওয়াদো পর আজর কি উম্মীদ না হোনে কি ওয়াজহ সে হে, হাল ফরমাতে থে জিতনি বেদিনি হে ইয়া তো আল্লাহ কে গায়র কে রুব কি ওয়াজহ সে হে, ইয়া আল্লাহ কে গায়র সে মহাব্বত কি ওয়াজহ সে হে, ওর ইয়ে দোনো চিজে ঈমান কে খিলাফ হে, ইসলিয়ে দাওয়াত কে জরিয়ে سب سے پہلے یقین کا بدلنا مقصود ہے۔ مولانا الیاس صاحب احمد اللہ فرماتے تھے میں اس کام کا اگر کوئی نام رکھتا تو اس کا نام تحریک ایمان رکھتا، کہ یہ محنت اپنے یقینوں کو بدلنے کے لیے ہے۔ سب سے بڑا اللہ کا امر اللہ پر ایمان لانا ہے، یہ حکم ایمان والوں کے لیے ہے۔ فرمایا یا ایھا الذین آمنوا آمنوا، اے ایمان والو تم ایمان لاؤ۔ میرے دوست بزرگ عزیزوں، اس امر کو پورا کرنے کا طریقہ اور دعوت کے ذریعے ایمان کے سیکھنے کا صحابہ اکرام کا طریقہ یہی تھا کہ مسجدوں میں ایمان کے حلقے قائم کیے جاتے، جس میں غیب کے، جنت کے، دوزخ کے اور اللہ تعالیٰ کی قدرت اور اس کے احکام کے تذکرے ہوتے، اور باہر ملاقاتوں کے ذریعے ایک ایک ایمان والے کو ایمان سیکھنے کے عنوان پر، ایمان سیکھنے کے عنوان پر مسجد کے باہر کے نقشوں میں سے نکالا جاتا تھا۔ مسجد کے باہر کے نقشوں میں سے تجارت کے، زراعت کے، سرمایہ داریوں کے اور غفلت کے ماحول سے ایمان والوں کو دعوت دے کر نکالا جاتا تھا، اور مسجد میں ایمان سیکھنے کے عنوان پر جمع کیا جاتا تھا۔ یہ صحابہ کرام کے اپنے ایمان کی تقویت کا اور تجدید کا طریقہ تھا۔ صحابہ کرام خود فرماتے ہیں کہ ہم مسجدوں میں ایمان کے حلقے قائم کرتے، اور صحابہ فرماتے ہیں کہ ہم ایک ایک سے ملاقات کرتے اور اسے جا کر کہتے کہ تھوڑی دیر کے لیے ہمارے ساتھ آ جاؤ، اپنے رب پر ایمان لائیں گے۔ چنانچہ عبداللہ بن رواحہ، معاذ بن جبل، عمر بن خطاب، ابی بن کعب، ابو ہریرہ رضی اللہ عنہ اجمعین، ان کا معمول یہ تھا کہ یہ ایک ایک سے ملاقات کر کے کہتے قم بنا نؤمن ساعة، اجلس بنا نؤمن ساعة، تھوڑی دیر کے لیے ہمارے ساتھ آ جاؤ، اپنے رب پر ایمان لے آئیں۔ میرے دوستو، بزرگو، عزیزو، ہمارے گشتوں کا موضوع یہی ہے، ہمارے گشتوں کا موضوع یہی ہے کہ جتنے مسجد سے باہر کے وہ نقشے جن سے یقین کا بگاڑ، یقین میں بگاڑ پیدا ہوتا ہے، اللہ کے غیر، اللہ تعالی کے غیر کا سے ہونے کا یقین دلوں کے اندر داخل ہوتا ہے، ان کو یقین کے بگاڑ کے ماحول سے نکال کر یقین کے بننے کے ماحول میں لے کر آنا، یہ ہمارے گشتوں کا اصل مقصد ہے۔ میں نے عرض کیا کہ صحابہ کرام ایک ایک سے ملاقات کرتے، خوش آمد کرتے اور کہتے تھوڑی دیر کے لیے ہمارے ساتھ آ جاؤ مسجد میں، اپنے رب پر ایمان لائیں گے۔ میرے بزرگ دوستو، عزیزوں، صحابہ اپنے ایمان کی تجدید اور تقویت کے لیے اس طرح ملاقاتیں کر کے لوگوں کو مسجد میں جمع کیا کرتے تھے۔ بس ہمارے گشت کا بھی اصل مقصد یہ ہے کہ کسی طرح یہ ایمان والا اللہ کے گھر میں آ جائے۔ میرے دوستو، عزیزوں، بزرگوں، حضور اکرم صلی اللہ علیہ وسلم نے امت کی تربیت کا، ہدایت کا اور امت کے مسائل کے حل کا، حل کو اصل مسجد سے جوڑا تھا۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے ہر امتی کو مسجد والا بنایا تھا، یہ اپنے مسائل کے حل کے لیے مسجد کی طرف آتے تھے، علم اور ایمان حاصل کرنے کے لیے مسجد کی طرف آیا کرتے تھے۔ زندگی کا کوئی مسئلہ ہو، قرض کی ادائیگی کرانی ہو تو مسجد، بارشیں برسوانی ہو تو مسجد، بارشوں کو رکوانا ہو تو مسجد، نئے آنے والے وفود ان کے ذہن کو، ان کے دل کو اسلام کی نرم کرنا ہو تو مسجد کا ماحول۔ وفد ثقیف نے کہا ہم اسلام کو قبول کریں گے، نماز نہیں پڑھیں گے، زکات نہیں دیں گے، دین کی محنت نہیں کریں گے، 3 سال تک اپنے بتوں کو نہیں توڑیں گے۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ان کو مسجد میں رکھا تاکہ اعمال مسجد ان کے دلوں کو اسلام کے لیے نرم کر دیں۔ مسجد کا ماحول یہ فرشتوں کے پروں کا ماحول ہے، یہاں ایک ایک ایمان والے کو اس ماحول میں لانا، یہ اللہ سے جوڑنا ہے۔ کیونکہ اللہ تعالیٰ خود فرماتے ہیں جو بندہ میری طرف چل کر آتا ہے میں اس کی طرف دوڑ کر آتا ہوں۔ ملاقاتیں کر کے ایمان والوں کو مسجد کے ماحول کی طرف لے آنا اللہ تعالیٰ کی رحمت کو امت کی طرف متوجہ کرنا ہے۔ میں اس لیے تاکید سے عرض کر رہا کہ ہمارے گشتوں کا موضوع دنیا میں جہاں بھی یہ محنت ہو رہی ہے، ہماری ملاقات کا اصل مقصد ہے مسلمان کو غفلت کے ماحول سے نکالنا اور مسجد میں ایمان کے حلقوں میں لا کر جوڑنا، یہاں لا کر یہاں غیب کے تذکرے ہوں۔ اس لیے کہ 24 گھنٹے ہمارے مشاہدات کے تذکروں میں، مشاہدات کے تجربات میں، اور مشاہدات کے استعمال میں، اور مشاہدات کے بولنے میں اسی میں گزر رہے ہیں، جس سے اللہ کی ذات عالی پر یقین اور اس کے وعدوں کا یقین کمزور ہوا جاتا ہے۔ ایمان کی تجدید کے لیے مسجدوں میں لا کر جوڑنا یہی صحابہ اکرام کے ایمان کی تقویت کا اصل سبب تھا۔ فرماتے ہیں حضرت امام بخاری رحمۃ اللہ علیہ کہ مسجدوں میں ایمان کے حلقے یہ ایمان کی تقویت کا سبب ہیں، اور حضرت امام بخاری رحمۃ اللہ علیہ نے یہ استنباط استدلال کیا ہے معاذ ابن جبل رضی اللہ عنہ کے عمل سے، کہ معاذ رضی اللہ تعالیٰ عنہ وہ مسجدوں میں ایمان کے حلقے قائم کرتے تھے اور فرماتے تھے اجلس بنا نومن ساعتن۔ اس لیے یقینی بات ہے کہ مسجدوں میں ایمان کے حلقوں میں جڑ کر غیب کے تذکروں کے سننے سے اللہ تعالیٰ کا اور اس کی قدرت اور اس کے خزانوں کا اور اللہ رب العزت کی عظمت شان کا تاثر دلوں میں پیدا ہوگا۔ اس لیے میں نے عرض کیا کہ یہ ایمان کے سیکھنے کا طریقہ اور اس کی محنت یہ ہے، یہ ہمارے گشت اور ملاقاتیں اس مقصد کے لیے ہیں کہ مسلمان کو مسجد کے باہر کے ماحول سے نکال کر مسجد کے ماحول میں لایا جائے۔ ایسا مدد ہے کہ ضدی سے ضدی دل کے اندر، سخت سے سخت دل کے اندر مسجد کے ماحول سے اسلام داخل ہو جائے گا۔ کتنے واقعات صحابہ اکرام کے ہیں کہ مسجد کے ماحول سے دل پلٹ گیا۔ وفد ثقیف آئے، میں نے عرض کیا وفد ثقیف کا واقعہ۔ اس کے علاوہ حضرت طفیل بن عمر دوسی رضی اللہ تعالیٰ عنہ جو آپ کی بات سننا نہیں چاہتے تھے، آپ کی بات سے نفرت بھی تھی، آپ کی بات کا خوف بھی تھا، روایت میں ہے مسجد میں داخل ہوتے ہی فرماتے ہیں اندر سے میرے دل نے تقاضا کیا کہ ان کی بات سننی چاہیے، میں نے کانوں سے روئی نکالی اور آپ کی بات سنی اور اسلام قبول کیا۔ اپنی قوم کو دعوت دے کر 80 خاندانوں کے اسلام میں داخل ہونے کا ذریعہ بنے۔ یہ سارے واقعات یہ سمجھانے کے لیے عرض کر رہا ہوں کہ امت کی تربیت اور دلوں کے متاثر ہونے کی اصل جگہ مسجد ہے۔ اس لیے ہم کوشش کریں اس بات کی کہ چاہے 10 منٹ بات سنیں لیکن مسجد کے ماحول میں آ کر بات سن لیں۔ تو میرے محترم دوستان بزرگوں، ہونے والے حضرت یوسف رحمۃ اللہ علیہ بارات دیا نے بولتے ہیں جو ایک کامر دارا مقصد ہل ہمارے نجدر پریبرتن، ایمانر پریبرتن، زندگیر روخر پریبرتن، گتی پریبرتن، ایٹا ہل مقصد۔ এই মেহনতের দ্বারা মকসাদ হলো আমাদের জিন্দগির পরিবর্তন। কারণ দুনিয়াতে আজকে যত বেদিনী দেখা যাইতেছে, বদিনী যা কিছু দেখা যাইতেছে, এর মূল কারণটা হইল ইমানের দুর্বলতা, আল্লাহ তাআলার ভয়ের অভাব। আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে বা আল্লাহ তাআলার ভয়ের কমি থাকার কারণে, অপূর্ণ থাকার কারণে দুনিয়াতে নাফরমানি বাড়তেছে, বেদিনী বাড়তেছে, বদিনী বাড়তেছে। কারণ হলো যে তারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন কিছু তারা ভয় করতেছে, সম্পদ কমে যাওয়ার ভয় করতেছে, উৎপাদন কমে যাওয়ার ভয় করতেছে, পোস্ট পজিশন হাত ছাড়া হয়ে যাওয়ার ভয় করতেছে। ভয় তো করা উচিত, ভয় তো করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে, অন্য কিছুকে ভয় করা যাবে না, অন্য কিছুকে ভয় করা যাবে না। তারা ওইটাকে ভয় করতেছে, গোয়াকে তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এই সমস্ত জিনিসকে তারা রব বানাই নিছে, দোকানকে রব বানাই নিছে, চাকরিকে রব বানাই নিছে, ব্যবসা বাণিজ্যকে রব বানাই নিছে, নিজের পেশা নিজের ব্যস্ততাকে রব বানাই নিছে, যে ওখান থেকে সরে আসলে তো আমার নোকসান হয়ে যাবে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই কথাটা হযরত ইউসুফ রাহমাতুল্লাহি বাবু বলতেন যে আল্লাহ তাআলার ভয়ের অভাবে যেই পরিমাণে ভয়ের কথা ছিল ওই পরিমাণ ভয় না থাকার কারণে মানুষের মধ্যে বদ্ধিনি বাড়তেছে, নাফরমানি বাড়তেছে। বলেন যে এই সমস্ত মানুষদেরকে ওই গাফলাতের মহল, ইমান বিধ্বংসী মহল, যেই মহলে আল্লাহর ভয়কে অন্তর থেকে বের করে দেয়, ওই গাফলাতের মহলের থেকে, ইমান বিনষ্টকারী মহলের থেকে, পরিবেশ থেকে তাদেরকে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসা, আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসে তালিমের হালকার মধ্যে বসানো, দাওয়াতের মাধ্যমে গাফলাতের মাহল থেকে, ইমান বিনষ্টকারী মাহল থেকে, পরিবেশ থেকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরের মধ্যে নিয়ে আসা, তালিমের হালকাতে বসানো, ওইখানে তাদের সাথে ইমানি মুজাকারা করা, আখেরাতের কথা বলা, জান্নাত জাহান্নামের কথা বলা, আজাব রহমতের কথা বলা, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার গ্রেফতারি, সমস্ত কথা তাদেরকে বলা। আর মসজিদটা হলো এমন মাহল, এমন জায়গা, ওই মসজিদে যে আসলো সে তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করলো, কারণ আল্লাহ তাআলা নিজে বলেন যে আল্লাহর দিকে যে হাঁটতে হেঁটে হেঁটে আসতে থাকে আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে আসতে থাকে। তো যে লোকটা আল্লাহর ঘরের দিকে আসলো, আসার জন্য তৈরি হয়ে গেল, সে তো আল্লাহ তাআলার দিকেই রওনা দিল। যখন আল্লাহ তাআলার দিকে সে রওনা দিল, তা আল্লাহ তাআলার রহমত তার চেয়ে দ্রুত তার দিকে রওনা দিল। ওইখানে আসার পরে তার মনের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, তার মনের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, যেটা মানুষকে ঘুরায়। মনের অবস্থা যখন পরিবর্তন হবে, তখন আগেরটা বাদ পড়বে, নতুন কি নেবে, এখন তালিমের হালকাতে বসে যেটা শুনতেছে ওইটা তার কাছে নতুন, ওইটা সে নেবে। ইমানি মুজাকারার মাধ্যমে যেটা শুনতেছে ওইটা সে নেবে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, সাহাবাদের ইমানের মধ্যে নতুনত্ব আনা, ইমানের মধ্যে মজবুতি আনা, তাজদীদ, ইস্তেকামাত, তাকবিয়াত, এই সব কিছু এটা আনার জন্য সাহাবারা এই মেহনত করতেন, এই মেহনত করতেন যে গাস্ত করে করে বাজারের থেকে গাস্ত করে করে মসজিদে নিয়ে আসতেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বাজারে বাজারে গাস্ত করে মসজিদে নিয়ে আসতেন। আর তাদেরকে দাওয়াত বলতেন কি, বলতেন যে আমাদের সাথে চলো, কুম বিনা সাআতান, কুম বিনা নুমিন সাআতান, আমাদের সাথে চলো, একটু ইমানকে বানাই, ইমানকে নতুন করি, ইমানকে মজবুত করি। ইজলিস সাআতান নুমিন, ইজলিস বিনা সাআতান নুমিন, অল্প সময়ের জন্য আমাদের সাথে বসো, যে আমরা উভয় আমাদের ইমানকে নতুন করি, আমাদের ইমানকে মজবুত করি। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই কথাটাই হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলছেন যে আল্লাহর ভয়ের কমির কারণে, যেটার নাম হলো অপর নাম হলো ইমান, ওই ইমানের কমির কারণে গুনাহ বাড়তেছে, ইমানের কারণে বদ্দিনি বাড়তেছে। ইমান কিভাবে সাহাবারা মোকাম্মল করতেন, পরিপূর্ণ করতেন, সেই আমল এখানে সাহাবাদের জিন্দগির মধ্যে পাওয়া যায়। আর ইমানদারদের জন্যই হলো ইমান আনার হুকুম। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদাররা ইমান আনো, অর্থাৎ তোমাদের ইমানকে বাড়াও, তোমাদের ইমানকে মজবুত করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাকে উল্লেখ করছেন, ইমান বাড়ানোর এবং ইমানকে নতুন করার আমল হিসেবে এটাকে উল্লেখ করছেন, যে বাইরে গাফলাতের মহলের থেকে, ইমান বিধ্বংসী মহলের থেকে, যেখানে খালি আলোচনা হয় যা দেখা যাইতেছে, দেখা জিনিসের আলোচনা, দোকানের থেকে হওয়া দেখতেছে, চাকরির থেকে হওয়া দেখতেছে, বাগ বাগিচার থেকে হওয়া দেখতেছে, ক্ষেত কামারের থেকে হওয়া দেখতেছে, বলে ওইটা, দেখে ওইটা, শুনে ওইটা, এটা শুনতে শুনতে ইমান মুতাসির হয়ে যাইতেছে, আল্লাহ তাআলার উপরের থেকে একদিন দুর্বল হয়ে যাইতেছে। ওই ইমান বিধ্বংসী মহলের থেকে, পরিবেশ থেকে তাকে মসজিদের মধ্যে নিয়ে এসে তালিমের হালকাতে বসানোর মাধ্যমে, দাওয়াতের জরিয়াতে গাস্তের মাধ্যমে মসজিদের মধ্যে আনা, আর তালিমের হালকাতে বসানোর মাধ্যমে তার ইমানকে বাড়ানোর জন্য চেষ্টা করা, যাতে করে ইমান মজবুত হয়। আর এইটি ইমান মজবুত হওয়ার রাস্তা। আর মসজিদ এমন একটা মাহল, মসজিদের পরিবেশটা খোদার খোদাই এমন একটা দান, আল্লাহ তাআলার এমন একটা অপরিসীম মেহেরবানি, যে ওইখানে আসলে নিজের অজান্তে মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যায়। সাকিব গোত্রের প্রতিনিধি দল যখন আসলো মদিনাতে, তারা বলল যে আমরা মুসলমান হয়ে যেতে পারি, আমরা মুসলমান হয়ে যেতে পারি, কিন্তু আমরা নামাজ পড়ব না, আমরা রোজা রাখবো না, আমরা আল্লাহ রাস্তাতে জেহাদ করব না, আগামী 3 বছর পর্যন্ত আমাদের এই মূর্তিগুলো আমরা ভাঙবো না, ওইটারও পূজা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কোনো দুর্ব্যবহার করলেন না, তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওই মসজিদের তালিমের হালকার মধ্যে বসাই দিলেন, ইমানের হালকার মধ্যে বসাই দিলেন। 3 দিন পার হইতে না হইতেই ওই যে নুরানি হালকা, ফেরেশতাদের নুরানি পরশ, এই নুরানি পরশে 3 দিন থাকা, তালিমের হালকা তো ফেরেশতাদের নুরানি পরশের হালকা, ফেরেশতার ওই হালকাকে ঘিরে রাখে, ওই ফেরেশতাদের ঘেরাওয়ের মধ্যে যখন 3 দিন থাকছে, দ্বিতীয় কোন কথা বলা ছাড়াই তারা তাদের ওই সমস্ত শর্ত সারায় সবকিছুকে বাদ দিয়ে দিচ্ছেন, পরিপূর্ণভাবে কালিমাও পড়ছেন, ইসলামী সমস্ত আকাবাতকেও তারা গ্রহণ করে নিছেন। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, মসজিদের মাহলের মধ্যে এরকম তাকত আছে, এরকম কুয়াত আছে, পরিবর্তন করার মতো একটা পরিবেশ আছে, পরিবর্তন করার মতো পরিবেশ আছে। তোফাইল বিন আমর দোষী, সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা শুনতে রাজি ছিল না, এবং সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় করত, যে নবী হয়ে থাকলে যদি তাকে না মানি আমাদের কোনো উপায় নাই। এই জন্য সবসময় যেখানেই নবীকে দেখত সেখানেই নবীকে কানের মধ্যে আঙুল দিয়ে রাখতো, যাতে আওয়াজ কানের ভিতরে না পৌঁছে, এত কঠিন লোক। তো সে মসজিদে আসলো, অল্প সময় থাকার পরেই তার ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেল, মসজিদের পরিবর্তন, মসজিদের পরিবেশটা হলো, মাহলটা হলো মানুষের ভিতরকে পরিবর্তনকারী মাহল। যে কোনো মানুষ মসজিদে যায়, তার মধ্যে সাময়িক সার্বিকভাবে না হলেও কিছু জিনিসের মধ্যে তার পরিবর্তন দেখা যায়, তো কিছুক্ষণের মধ্যেই তার মধ্যে পরিবর্তন আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনল, ইমান গ্রহণ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসলেন, তালিমের হালকাতে বসলেন, ইমানে মুজাকারার হালকাতে বসলেন, তার মধ্যে এমন জজবা পয়দা হয়ে গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে ওই নিজের এলাকাতে চলে গেলেন। 80টা খানদান তার মেহনতের দ্বারা ইসলাম কবুল করলো, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুলে গেল তাদের জন্য। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মসজিদের মধ্যে তো এমন তাসির, এমন প্রভাব আল্লাহ তাআলা রাখছেন, আর এই দাওয়াতের মধ্যে এমন প্রভাব রাখছেন, আর তালিমের হালকার মধ্যে, ইমানি মুজাকারার মধ্যে আল্লাহ তাআলা এমন প্রভাব রাখছেন যেগুলো যে কোনো মানুষ ওইখানে গেলে উপলব্ধি করতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবাদেরকে মসজিদের সাথে এমন সম্পর্ক কায়েম করাইছিলেন, যে কোনো রকমের প্রয়োজন হলে তারা মসজিদ, ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ আদায় করতে পারতেছে না, মসজিদ যাইতেছেন, বৃষ্টি হইতেছে না, বৃষ্টির দরকার, এটা বৃষ্টি আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য মসজিদ, বৃষ্টি বেশি হইতেছে, মানুষের কষ্ট হইতেছে, বন্ধ করা দরকার, এটার জন্য মসজিদ, যে কোনো ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মসজিদের সাথে জুড়ে রেখে গেছিলেন, আর মসজিদের সাথে সম্পর্ক রেখেই এই সমস্যার সমাধান গুলো সম্ভব। মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, অন্যথায় এই সমস্যার সমাধান সম্ভব না, একটা সমাধান হবে তো 10টা বাড়বে। এই জন্য মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, এই দাওয়াতের মেহনতের দ্বারা মাকসাদ কি? হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলছেন যে আমি যদি এই কামটার কোন নাম রাখতাম তাহলে নাম রাখতাম হলে ইমানি তাহরিক, অর্থাৎ মানুষের ভিতরে পরিবর্তনের আন্দোলন, মেহনত, পরিবর্তনের মেহনত, যে মানুষের ভিতরে কি পরিবর্তন কি করা হয়, ইমান তো হলো ভিতরের জিনিস। আসবাবের থেকে মুক্ত হয়ে রবের দিকে মুতাওয়াজ্জেহ হয়ে যাওয়া, ঝুঁকে যাওয়া, এইটা কেবল সার্বিক ভাবে রবের দিকে ঝুঁকে যাওয়া, রবের একিনা বিশ্বাস দিলের মধ্যে আনয়ন করা, পয়দা করা, এটার নামই হলো ইমান। বলেন যে আমি যদি কোন নাম রাখতাম তাহলে এটার নাম রাখতাম ইমানি তাহারি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মেহনতের দ্বারা আমাদের মাকসাদ হলো আমাদের জিন্দগির পরিবর্তন, আর পরিবর্তন হবে গাস্তের মাধ্যমে, গাস্ত করে করে আল্লাহ বান্দাদেরকে মসজিদে জমা করে তালিমের নুরানি হালকার মধ্যে বসে ইমানি গায়বুবাতের মোজাকারা, যেগুলো আল্লাহ আমরা দেখতেছি না কিন্তু আল্লাহ তাআলা বলছেন বিশ্বাস করতে, নবী খবর দিয়েছেন ওগুলো বিশ্বাস করার কথা, ওই সমস্ত আলোচনার দ্বারা আমাদের ভিতরে পরিবর্তন আনা, এটার নাম, এইটাই হলো এই মেহনতের মাকসাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দিয়ে দেয়, আমল করার জন্য কবুল করে নেয়। ঈমান হি হ্যায় জো তমাম মাদ্দি শক্লোঁ সে নিকাল কর হুকুম কি তরফ লাতা হ্যায়। ইয়ে আজান সুনকর নামাজ কে লিয়ে ইসলিয়ে নহীঁ আ সকতা কি ইসকে আসবাব, ইসকি মাদ্দি শক্লোঁ ওর মসজিদ সে বাহার কে ফেলে হুয়ে নকশে ও ইসকে দিল মে জ্যাদা ইয়াকিনি বনে হুয়ে হ্যায় আল্লাহ কে আমর কো পুরা করনে কে মুকাবলে মে। ইসলিয়ে দাওয়াত কে জরিয়ে সবসে পহলে ইয়াকিন সিখো মসজিদ কে মাহল মে জুড় কর, তাকে বাহার কে মাদ্দি শক্লোঁ ও আল্লাহ তাআলা কে হুকুম কে পুরা করনে সে না রোকে। মেরে দোস্ত বুজুর্গ আজিজো, আসল মকসদ ইয়ে থা কে এক এক মুসলমান মসজিদ কা আদি বনে, তাকে বাহার কি শক্লোঁ কো হুকুম পর ছোড়না আসান হো জায়ে। ইয়ে আজান সুনকর নামাজ কে লিয়ে দৌড়তা হুয়া আয়েগা, ইয়কীন বনেগা। হজরত ফরমাতে থে জব ইয়কীন বনেগা আমাল সে কামিয়াবি কা তো ইয়ে আসবাব কো ছোড়েগা হুকুম পর, ওর আগর ইয়কীন হ্যায় আসবাব সে কামিয়াবি কা তো ইয়ে আহকাম কো ছোড়েগা আসবাব পর, আগর আহকাম কো ছোড়েগা আসবাব পর তো দুনিয়া মে ভি নাকাম আখিরত মে ভি নাকাম, ওর আগর আসবাব কো ছোড়েগা হুকুম পর তো দুনিয়া মে বরকতো কি কামিয়াবি ওর আখিরত মে জন্নতো কি হামেশা কি কামিয়াবি। ইসলিয়ে আপনে আপকো ইসকা আদি বানানা হোগা কে সবসে পহলে হম কামিল নামাজ কি তরফ দাওয়াত দে, কামিল নামাজ কি তরফ দাওয়াত দো, আপনি নামাজ মে কমাল পেদা করনে ওর আপনে ইয়কীন কো তমাম মাদি শক্লোঁ সে মহজ আল্লাহ কে আওয়ামির সে কামিয়াবি কি তরফ আপনে ইয়কীন কো লানে কে লিয়ে সবসে পহলে কামিল নামাজ কি তরফ দাওয়াত দো। দূসরা কাম ইয়ে হ্যায় কে আপনি নামাজো পর মশক করো, সহি নামাজ কি আদায়গি কি হাল হামারা ইয়ে হ্যায় কে চার চার মহিনে লগে হুয়ে হোঙ্গে বারহ, লেকিন নামাজ মে ইতমিনান নহীঁ হ্যায়, নামাজ মে সুকুন নহীঁ হ্যায়, দো ওজহ সে। এক বাত তো ইয়ে হ্যায় কে গলত নামাজ কি লিয়ে গলত নামাজ কি তরফ তবিয়াতে আদি হো গই হ্যায়, গলত নামাজ কি তবিয়াতে আদি হো গই হ্যায়। দূসরি বাত ইয়ে ভি হ্যায় কে আগর নামাজ নামাজি তো বন গয়া লেকিন নামাজ সে কামিয়াবি কা ইয়কীন পেদা না হুয়া, ইয়ে নামাজ কো বিগাড়েগা আসবাব কে লিয়ে, আল্লাহ আসবাব কো বিগাড়েঙ্গে নামাজ কে বিগড়নে কি ওজহ সে। মেরে দোস্তো বুজুর্গ আজিজো, জিস নামাজ কো বিগাড়া জাতা হ্যায় ওহ নামাজ বদদুআ করতি হুই জাতি হ্যায় আল্লাহ কে ইয়াহাঁ, এ আল্লাহ ইসকো ইস তরহ বরবাদ কর জিস তরহ ইসনে মুঝে জায়ে কিয়া হ্যায়। হাদিস মে আতা হ্যায় জো রুকু সে উঠনে কে বাদ আপনি কমর কো সিধা নহীঁ রাখতা, আল্লাহ উসকি নামাজ কি তরফ নজর উঠাকর নহীঁ দেখতে। সহি রিওয়ায়াত মে হ্যায় মান লাম ইয়ুকিম সুলবহু বাইন আর-রুকুই ওয়াস-সুজুদ লাম ইয়ানজুর আল্লাহু ইলা সালাতিহি। ইয়া হামারে সব কে লিয়ে খুসুসান ওর সারি উম্মত কে লিয়ে উমুমান ইয়ে ইন্তেহাই ফিকর কি বাত হ্যায় কে আগর নামাজো মে ইতমিনান নহীঁ হ্যায় ওর নামাজ মে নামাজ কো দুরুস্ত করকে নহীঁ পড়েগা তো ইয়ে আপনে দীন কো ঢা দেগা ওর ইয়ে আপনে দীন কো জায়ে কর লেগা। হাদিস মে ফরমায়া মান আকামাহা ফাকাদ আকামাদ দীন, জো নামাজ কো সহি দুরুস্ত করকে পড়েগা ওহ দীন কো কায়েম করেগা, জো নামাজ কো বিগাড়েগা ওহ দীন কো ঢায়েগা। ইসলিয়ে হামে সবসে পহলে মেহনত আপনি নামাজ কে এক এক রুকন কো, নামাজ কে এক এক ফর্জ কো, নামাজ কে এক এক ওয়াজিব ওর সুন্নত কো ওর নামাজ কে তমাম মুস্তাহাব্বাত কো ইন সব কো দুরুস্ত করনা হ্যায়। আল্লাহ কে রাস্তে মে নিকল কর ইসকি মশক বড়ি আসানি সে হোগি, আল্লাহ কে রাস্তে মে লিয়ে আসা কো মহফুজ হ্যায়। ইস রাস্তে মে নিকলনে কা মকসদ আপনে ঈমান ওর ইবাদাত কে আন্দর কমাল পেদা করনা হ্যায়। اس لیے لمبی لمبی نمازیں پڑھنے کی مشق کرو, لمبے لمبے سجدے کرنے کی مشق کیا کرو, بلکہ اتنا نماز کے اندر سکون اور اطمینان پیدا کرو کہ اس نماز کے ذریعے ہماری پوری زندگی بدل جائے. قرآن نے صاف طور پر کہہ دیا ان الصلاۃ تنہی عن الفحشاء والمنکر, واقعی نماز وہی نماز ہے جو منکرات سے روک دے. اس لیے ایک کوشش ہمیں نماز پر اس کی بھی کرنی ہے کہ نماز کا ظاہر درست ہو, ایک نماز میں محنت یہ کرنی ہے کہ نماز سے ہی مسائل کے حل کرانے کا یقین ہو, دوسری مشق یہ کرنی ہے کہ نماز ظاہر کے اعتبار سے درست ہو, اور تیسری مشق نماز پر یہ کرنی ہے کہ ہر رکن میں کم سے کم تین مرتبہ اللہ کا دھیان بھی ارادہ لایا جائے. اپنی نمازوں کے اندر صفت احسان پیدا کرو کہ نماز مومن کی معراج ہے, اللہ کے سب سے زیادہ قرب کا موقع ہے. جو بندہ نماز میں بھی اللہ کے قریب نہیں ہے اللہ کے دھیان کی وجہ سے, وہ باقی اعمال میں اللہ کا دھیان کیسے پیدا کر سکتا ہے؟ اس لیے نماز میں اللہ کا دھیان جمانے کی پوری کوشش کریں. یہ تین اعتبار سے ہمیں نمازوں پر مشق کرنی ہے. پہلی مشق نماز سے مسائل کو حل کرانے کی, نماز کو مقدم کرو, اسباب کو مؤخر کرو, یہاں تک کہ اعمال سے کامیابیاں نظر آنے لگیں. لیکن میرے دوستوں بزرگوں یہ بات یاد رکھنا کہ اسباب کلی طور پر ترک کرانا اور چھڑوانا مقصود نہیں ہے. اسباب کا مستقل طور پر چھوڑ دینا رہبانیت ہے, یہ رہبانیت ہے, اور اسباب سے امید لگانا یہ ناکامی کا راستہ ہے. کامیابی اور اللہ کے وعدے تو اعمال کے ہی ساتھ ہیں. ہم اسباب اختیار کریں گے لیکن دو چیزیں ہیں کہ اسباب کو مؤخر کرو, اعمال کو مقدم کرو, اور اسباب میں احکام پورے کرو. کہ اسباب کے اندر اسباب کامیابی کا ذریعہ نہیں ہے. جتنے بھی دنیا میں اسباب پھیلے ہوئے ہیں یہ کامیابی کا ذریعہ نہیں ہے. ان اسباب کے اندر جو اللہ کے احکام ہیں وہ احکام کامیابی کا ذریعہ ہیں. اس طرح ہمیں ایک مشق نماز پر کرنی ہے کہ نماز سے مسائل کو حل کرائیں. صحابہ اکرام کا معمول تھا جب کوئی بات پیش آتی سب سے پہلے نماز کی طرف دوڑتے. حضور اکرم صلی اللہ علیہ وسلم کے بارے میں آیا ہے روایت میں کہ جب آپ کو کوئی اہم معاملہ پیش آ جاتا تو آپ سب سے پہلے نماز کی طرف لپکتے. اذا حضب امر فزع الى الصلاۃ, کہ سب سے پہلے آپ نماز کی طرف لپکتے. اس لیے میرے دوستو عزیزو ہم اس کا اپنے آپ کو عادی بنا لیں. جب کوئی مسئلہ پیش آئے, بیماری کا, مقدمے کا, قرضے کا, کسی تنگی کا, کسی پریشانی کا, کسی مقدمے کا, سب سے پہلے نماز کی طرف قدم اٹھائیں. نماز کو مقدم کرنا اللہ کی طرف پہلے چلنا ہے, اسباب کو مقدم کرنا اللہ کے غیر کی طرف پہلے قدم اٹھانا ہے. اس لیے اپنے آپ کو عادی بناؤ اس کا کہ جب کوئی مسئلہ پیش آئے سب سے پہلے ہمارا قدم نماز کی طرف اٹھے, اور سب سے پہلے خیال اللہ کی طرف چلنے کا اور اللہ سے لینے کے عمل کی طرف ہمارا قدم اٹھے. ان تین اعتبار سے ہمیں اپنی نمازوں پر مشق کرنی ہے. یہ تو پورا مجمع یہ طے کر لے کہ زمین آسمان کو آ جاوے چلی جاوے, آسمان زمین کو آ جاوے, لیکن نماز کسی حال میں نہیں چھوڑیں گے. اس لیے کہ نماز ہی کفر اسلام کے درمیان فرق کرنے والا عمل ہے. نماز ہی کفر اسلام کے درمیان فرق کرنے والا عمل ہے. اگر نماز نہیں زندگی میں تو اس شخص کا اسلام میں کوئی حصہ نہیں ہے. عمر رضی اللہ تعالیٰ عنہ نے دنیا سے جاتے جاتے آخری بات یہ فرمائی تھی کہ اس شخص کی زندگی میں نماز نہیں اس کا اسلام میں کوئی حصہ نہیں. اس لیے اپنی نمازوں پر ہمیں اللہ کے راستے میں نکل کر خوب مشق کرنی ہے. التحیات, دعائے قنوت, سبحانک اللہم, اور درود شریف, اور نماز پڑھے جانے والا اتنا قرآن جس سے نماز درست ہو جاوے, ان سب کا سیکھنا انتہائی ضروری ہے. اس لیے اللہ کے راستے میں نکل کر ہمیں اس کی مشق کرنی ہوگی, اللہ کے راستے میں اس کی مشق کرنی ہوگی. اور اس بات کا عزم کرو کہ ساری دنیا ہاتھ سے چلی جائے لیکن نماز نہیں چھوڑیں گے. سلیمان علیہ السلام کی عصر کی نماز قضا ہو گئی گھوڑوں کا معائنہ کرنے میں. اللہ کی شان, انہیں اپنی نماز کا اتنا غم ہوا کہ انہوں نے سارے قیمتی گھوڑے جو انتہائی نادر و نایاب گھوڑے تھے ان سب کو کاٹ ڈالا نماز کے قضا ہونے کے غم میں. حضرت طلحہ رضی اللہ تعالیٰ عنہ نے پورا باغ سوتلہ کر دیا ایک چڑیا کو دیکھنے کی وجہ سے, وہ بھی نوافل کے اندر سے وہ ہو گیا. انہوں نے باغ چھوڑ دیا کہ وہ باغ جو اللہ کی یاد سے غافل کر دے, اور وہ گھوڑے جو عصر کی نماز سے غافل کر دیں, یہ رہنے کے قابل نہیں ہیں. اللہ تعالیٰ نے ان کی اس غم اور فکر پر سلیمان علیہ السلام کے لیے سورج کو واپس نکالا, انہوں نے عصر کی نماز ادا کی. میرے دوستو عزیزو, جنہ کے عمل کے ضائع ہونے کا سچا غم ہوتا ہے, اللہ ان کے عمل کو ضائع نہیں کرتے. اس لیے عزم کرو اس بات کا کہ یہ بڑی بڑی بادشاہتیں اور بڑے بڑے باغات نماز کے مقابلے میں چھوڑ دیے جاتے ہیں, تو اس سے اندازہ کرو کہ ہم کتنے معمولی کاموں کے لیے اور کتنی ضروری معمولی بات کام کے لیے جماعت کی نماز چھوڑ دیتے ہیں یا نماز کو قضا کر دیتے ہیں. جو نماز قضا ہو گئی وہ تو واپس آئے گی نہیں. اس لیے میرے دوستو عزیزو, اس بات کا عزم کرو کہ انشاءاللہ آج کے بعد نماز نہیں چھوڑیں گے. اپنی ذات سے نماز ادا کرنا اور دوسروں کو نماز کی طرف لانا, دوسروں کا نماز کی طرف لانا امت کے ارتداد کا سب سے بنیادی سبب نماز کا چھوڑ دینا ہے. اس لیے میرے دوستو عزیزو, اس بات کا عزم کرو کہ انشاءاللہ خود بھی نماز کا اہتمام کریں گے اور دوسروں کو بھی نماز پر لائیں گے. میرے محترم دوست اور بزرگو, انہیں بولیں جی ایمانی ایکمات جنیش, جی ایمانی ایکمات جنیش, جی ایمان মানুষ কে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুমের উপর জমাই দিতে পারে, মজবুত করতে পারে, এর কোনো বিকল্প নাই. যার মধ্যে ঈমানের দুর্বলতা আছে সে আল্লাহ তাআলার হুকুমের উপর মজবুত থাকতে পারবে না, আল্লাহ তাআলার হুকুম তার থেকে ছুটে যাবে, আল্লাহ তাআলার হুকুম তার থেকে ছুটে যাবে. দোকানদারের কারণে সে নামাজকে আগে পিছে করে দিবে, চাকরির ব্যস্ততার কারণে নামাজের মধ্যে দুর্বলতা আসবে. মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, ইমান হলো ওই জিনিস যে ইমানের শিক্ষাটা হলো যে আল্লাহ তালার হাতেই সবকিছু, ভালো মন্দ কামিয়াবি নাকামি সবকিছু আল্লাহ তালার হাতে. এটা যখন দুর্বল হয়ে যাবে, এই দুর্বলতার সুযোগে আল্লাহ তালার হুকুম সে ছেড়ে দিবে. কারণ যার মেহনত যার উপরে থাকে, যার উপরে যার মেহনত হয়, যাকে নিয়ে যার ব্যস্ততা, ওর একিন ভালো মন্দের একিন তার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, ভালো মন্দের একিন তার দিলের মধ্যে পয়দা হয়ে যায়. ব্যবসায়ী মসজিদের থেকে নামাজের দিকে আসতে পারতেছে না, এই জন্য আসতে পারতেছে না যে ব্যবসার লাভের একিনটা আল্লাহ তাআলার থেকে হওয়ার একিনের চেয়ে বেশি, তার উপর বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য সে ব্যবসার থেকে নামাজের মধ্যে আসতে পারতেছে না. এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যদি আমাদের ইমান মজবুত হয়ে যায়, যদি আমাদের ইমান ঠিক হয়ে যায়, তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আমাদের জীবনে আল্লাহ তালার হুকুম প্রতিষ্ঠিত হবে. আল্লাহ তালার হুকুম পুরা করতে যে আসবাবকে ছাড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে, আর যদি ইমান দুর্বল থাকে তো আসবাবের কারণে আল্লাহ তালার হুকুম নষ্ট হইতে থাকবে, আসবাবের কারণে আল্লাহ তালার হুকুম নষ্ট হইতে থাকবে. এই জন্য মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আমাদের মেহনত এই জন্য হবে যাতে করে আমাদের দিলের রোগ এবং দিলের একিন আল্লাহ তালার থেকে হওয়ার কথা হয়, এটা মজবুত হয়ে যায়, এটা মজবুত হয়ে যায়. নামাজের দিকে দাওয়াত দেওয়া, কামেল নামাজের দিকে দাওয়াত দেওয়া, যাতে করে নামাজের সাথে এমন একটা সম্পর্ক পয়দা হয় যে নামাজের মধ্যেই সে তার কামিয়াবির একিন করে, নামাজকে সুন্দর করে পড়তে পড়তে নামাজের মধ্যেই তার কামিয়াবির একিন পয়দা হয়ে যায় যে আমার কামিয়াবির সফলতা নামাজের মধ্যেই, নামাজকে সুন্দর করে পড়া, এমন সুন্দর করে পড়া যে নামাজের সাথে আল্লাহ তাআলার ওয়াদা, নামাজ আল্লাহ তাআলা মাফ করে দেন যে নামাজের অবস্থা তো হলো এরকম হয়ে গেছে যে নামাজের মধ্যে হাজার রকমের দুর্বলতা, রুকু সেজদার তরিকা মাসনুন তরিকার মধ্যে দুর্বলতা, অথচ এই মাসনুন তরিকা যেটা এটার মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে কতখানি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নামাজি কতখানি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে. যেই নামাজি রুকুর থেকে উঠে তার কোমরটাকে সোজা করে দাঁড়ায় না, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা ওই নামাজের দিকে ভুরুক্ষেপ করেন না, ওই নামাজের দিকে আল্লাহ তাআলা ভুরুক্ষেপ করেন না. যার জীবনে নামাজ নাই, ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই, নামাজই হলো একমাত্র আমল যে আমল মানুষকে ইসলাম আর কুফরের মধ্যে পার্থক্য করে দিবেন. হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার শেষ জীবনের কথা ছিল, যার যে নামাজের সাথে সম্পর্ক রাখে না, নামাজ পড়ে না, ইসলামের মধ্যে কোনো হিস্সা তার নাই, কোনো অংশ তার নাই. এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, নামাজের দাওয়াত খুব দিতে থাকা এবং নামাজকে ঠিক করার জন্য তরগিব দিতে থাকা, বলতে থাকা নামাজ সুন্দর হয় এক একটা রোকনের মধ্যে কমপক্ষে তিনবার আল্লাহ তাআলা ধ্যান করা, এহসানে মশগুল করা নামাজের মধ্যে, যে আল্লাহ তাআলা দেখতেছেন আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি, এই মশকটা কমপক্ষে এক একটা রুকুনের মধ্যে দাঁড়াবার অবস্থায় রুকু সিজদা এটাকে এক একটা রুকুন বলে, এর মধ্যে কমপক্ষে তিনবার আল্লাহ তাআলা ধ্যান করা এহসানের মশক। এহসান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, এহসান ছাড়া কোনো আমল, ইখলাস ছাড়া কোনো আমল আমলের বিনিময়ে আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে না। এহসানের মশক নামাজের মধ্যে করতে হবে, ধ্যান জমানের মশক নামাজের মধ্যে করতে হবে, নামাজ পড়তে পড়তে যেন এমন নামাজের মশক এমন ভাবে করতে হবে যে আমার দিলের মধ্যে কথা স্পষ্ট হয়ে যায় যে আমার সমস্ত সমস্যার সমাধানের একমাত্র আমল হইল নামাজ এবং একমাত্র জায়গা হইল মসজিদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত এটা ছিল, যখনই ভয়াবহ কোন পরিস্থিতির সৃষ্টি হইত সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এসে হাজির হয়ে যেতেন, মসজিদে এসে হাজির হয়ে যেতেন। আর এই বর্তমানে দুনিয়ার কারণে, দুনিয়াদারির কারণে, দুনিয়ার মাল দৌলতের কারণে এই নামাজকে আমরা ধ্বংস করতেছি। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, যার ইমানের মধ্যে কমজোরি থাকবে সে কি করবে? তার এই কমজোরির কারণে আল্লাহ তাআলার আহকামাতকে ধ্বংস করবে, আসবাবের মধ্যে লেগে যাবে। আর আসবাবের মধ্যে লেগে যাওয়ার কারণে যখন আহকামাতকে সে বরবাদ করতে থাকবে, এই বরবাদ করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগিকে নাকাম করে দিবে, যে সে আল্লাহর হুকুমকে নষ্ট করছে। আল্লাহ তাআলা তার জিন্দেগিকে নাকাম করবেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা তার জিন্দেগিকে নাকাম করবেন, আর আখেরাতেও আল্লাহ তাআলা তার জিন্দেগিকে নাকাম করবেন। সে সাফল্যতা পাবে না, দুনিয়াতেও পাবে না, আখেরাতেও পাবে না, শান্তি পাবে না, দুনিয়াতেও পাবে না, আখেরাতেও পাবে না। আর যিনি আল্লাহ তাআলার হুকুমকে পুরো করবে, আল্লাহ তাআলার হুকুমকে পুরো করার কারণেই আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখেরাতে কামিয়াব করে দিবেন। তো আল্লাহ তাআলার আহকামাতের মধ্যে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। এই নামাজের ব্যাপারেই হলো আমাদের এতখানি গাফলতি, এতখানি অলসতা, অমনোযোগিতা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। অথচ এই নামাজটা যদি ঠিক হয়ে যেত, এই নামাজই আমাকে সমস্ত রকম নিষিদ্ধ কাম এবং সমস্ত রকম নির্লজ্জতার কাম থেকে আমাকে হেফাজত করত। আল্লাহ তাআলা নিজে বলেন যে নামাজ হলো সব রকমের নিষিদ্ধ কাম এবং নির্লজ্জকর কাম, বেহায়াপানা কাম থেকে নামাজে ফিরে রাখে। এই জন্য নামাজের দাওয়াত দিব, কামেল মুকাম্মল নামাজের দাওয়াত দিব, এবং নামাজের এমন মশক করব যে নামাজে আমলের উপরে আল্লাহ আমার একিন পয়দা হয়ে যায়। যখন একিন পয়দা হয়ে যাবে, তখন এর কারণে যদি আমার আসবাবের মধ্যে কোনো নুকসান আসে, তাহলে আপনার আসবাবের মধ্যে বরকত দিয়ে দিবেন, আখেরাতে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। কেউ যদি আহকামাতে আদায় করতে যায়, তার আসবাবের মধ্যে কোনো নুকসান হয়ে যায়, কমি হয়ে যায়, ওই কমিকে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এই জন্য মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, নামাজের খুব দাওয়াত দিতে থাকবো, সমস্ত মানুষকে মসজিদের দিকে আনার জন্য চেষ্টা করব, এবং এইভাবে তাদের উপর মেহনত করব যে নামাজ পড়তে পড়তে, নামাজের মশক করতে করতে, নামাজের মধ্যেই তার কামিয়াবির সফলতা, দুনিয়া এবং আখেরাতের কামিয়াবির সফলতা একদিন তার দিলের মধ্যে পয়দা হয়ে যায়। বলেন যে আল্লাহ রাস্তাতে বের হয়ে নামাজকে শিখব, আত্তাহিয়া দোয়ায় কোন দরুদ শরীফ, সানা দোয়া, রুকু সিজদা তাসবিহাত, আর কমপক্ষে কোরআনের এতটুকু অংশ, যতটুকু অংশ নামাজ পড়ার জন্য আমার প্রয়োজন হয়, এই অংশটাকে কমপক্ষে সহি করব, এমন সহি করব যে আমার নামাজ আদায় হয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা যেন না থাকে, এই পরিমাণে সহি করব। নামাজ তো হলে এমন জিনিস, যেনিকে নামাজকে ঠিক করলো, ঠিক রাখলো, সে তার দিন ঠিক, সে তার দিনকে ঠিক রাখলো। এই জন্য নামাজের খুব মশক করব এবং নামাজকে সহি করার জন্য সব রকমের চেষ্টা করব। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, যাতে করে কোন মানুষ নামাজের থেকে দূরে না থাকে, কারণ কেউ যদি নামাজকে ধ্বংস করলো, নামাজ থেকে দূরে থাকলো, মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এই নামাজকে ধ্বংস করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগিকে বরবাদ করে দিবেন, দুনিয়াতে বরবাদ করে দিবেন, আখেরাতে বরবাদ করে দিবেন। এই জন্য আমরা সকলেই কমপক্ষে এতটুকু নিয়ত আমাদের সকলেরই করা উচিত যে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজের এহতেমাম করব, পাবন্দির সাথে করব। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে তৌফিক দিয়ে দেয়। আরে নামাজ তো এমন জিনিস, জমিন যদি আসমানের সাথে যে মিলে যায়, আর আসমান যদি কোনোদিন জমিনের উপর এসে পড়ে যায়, এইরকম ভয়াবহ অবস্থার যদি সৃষ্টি হয়, তদুপরি ইনশাআল্লাহ নামাজকে ছাড়বো না, ঠিক আছে না ভাই? নামাজকে আদায় করব। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এই নামাজ আর দাওয়াত, আমাল আর দাওয়াত, এই দুটো হলে আমাদের মূল কাম। যদি আমাল ঠিক হয়ে যায়, আমালের মধ্যে যদি সবচেয়ে মহা আমল যেটা নামাজ, এইটা যদি ঠিক হয়ে যায়, তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ বাকি দিন আমাদের জন্য সহজ হয়ে যাবে। নামাজ পড়ার জন্য যা কিছু দরকার এটা আমরা সবরে থাকতে থাকতে শিখে নেব। 4 মাস সবল পুরো হইতে হইতে যেন আমার নামাজ পরিপূর্ণ হয়ে যায়, কামেল হয়ে যায়, মোকাম্মল হয়ে যায় বাহ্যিক ভাবে, ভিতরগত ভাবে। এই নামাজের দ্বারা যেন আমার এমন একিন পয়দা হয়, যেই একিন যে আমার নামাজই আমার জিন্দগির জন্য যথেষ্ট, নামাজই, নামাজ ঠিক হইলে আমার জিন্দগি কামিয়াব, এই নামাজই আমার সমস্ত জরুরতকে পুরা করবেন। যেই একিনটা ওই বাইরের গান্দা মহলে আসবাবের উপরে ছিল, আসবাবের থেকে একিনটা গোটা এসে নামাজের মধ্যে যেমন পড়ে, সাহাবাদের যেটা ছিল নামাজের মধ্যেই তাদের সবকিছু রেকিন ছিল। যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজন, রোগ ব্যাধি যাই হোক না কেন, তারা মসজিদে এসে নামাজে রত হয়ে যেতেন। বলেন যে কথার দ্বারা এটা বোঝার কোন সুযোগ নাই যে আর ব্যবসা বাণিজ্য কায় কারবার কিছু করা যাবে না, পরিপূর্ণ ভাবে এটাকে তালা বন্ধ করে দিতে হবে, ওইখানের সাথে নিজের সম্পর্ক কেটে দিতে হবে, না এরকম না। এই আসবাবের সাথে, জায়েজ আসবাবের সাথে সম্পর্ক রাখবো, জায়েজ আসবাব ব্যবহার করবো, চাকরি করব, ব্যবসা করব, কিন্তু ওইখানে যে আল্লাহ তাআলার হুকুম যেটা আছে ওই হুকুমটা পুরা করতে করতে করব। আর অতটুকু করব যতটুকু করতে গেলে আল্লাহ তাআলার আহকামাতের উপরে কোনো প্রভাব না পড়ে, অতটুকু করব। কারণ একেবারে এইগুলা ছেড়ে দেওয়া, এটাকে রহবানিয়ত বলে। এটাকে কি বলে? রহবানিয়ত বলে। বৈরাগ্য বানা, ইসলামের মধ্যে কোন রহবানিয়ত নাই যে একেবারে সংসার ত্যাগী, এরকম নাই। আর একেবারে আল্লাহ তাআলাকে ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া, এটা তো হলো আরো মারাত্মক, এটা হলো কুফুরি। আল্লাহ তাআলা আমাদের কুফুরির থেকে হেফাজত করে, আল্লাহ তাআলা আমাদেরকে বৈরাগী হওয়ার থেকে হেফাজত করে। হ্যাঁ, আসবাবের সাথে থাকবো, কিন্তু অতটুকু যতটুকু থাকলে আমার আহকামাতের মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে, আল্লাহর শরীয়তের দিনের মধ্যে কোনো নোকসান না হয়, এইভাবে দুইটার সাথে জোর মিল করে থাকব। দুইটাকে দুই জায়গায় জায়গা মতো জায়গায় রেখে ইনশাআল্লাহ থাকবো, এইভাবে আমরা মেহনত করতে থাকবো, যাতে করে সমস্ত মানুষ আল্লাহর ঘর মসজিদে যেয়ে তার ইমানটাকে বানানো, বাড়ানো, মজবুত করার আমলের মধ্যে মশগুল হয়ে যায়, এবং আমরা গাছ করে করে তাদেরকে নেব, আর মসজিদে যেয়ে নামাজের পাবন্দী হয়ে যায়, এবং নামাজকেই তার জিন্দগি, দুনিয়া আখেরাতের কামিয়াব একই তার দিলের মধ্যে পায়দা হয়ে যায়। আল্লাহ কে ওয়াদো পর ইয়াকিন আয়ে তো ফির আমাল কা মায়ার কায়েম হোগা, ক্যুকি ওয়াদে আমালো কে সাথ হ্যায়, আসবাব কে সাথ কোই ওয়াদা নাহি হ্যায়। লোগ আসবাব পর কোশিশ করকে আল্লাহ সে উম্মীদ করতে হ্যায়, হালাঙ্কি আসবাব পর আল্লাহ কা কোই ওয়াদা নাহি হ্যায়। মেহনত আমাল পে করো, আল্লাহ সে আমল কে জরিয়ে উম্মীদ করো, তো আল্লাহ তাআলা কি কুদরত ওয়াদো কে সাথ হ্যায়, ওয়াদে আমালো কে সাথ হ্যায়। ওয়াদো কে ইয়াকিন দিলো মে তাজা করনে কে লিয়ে তালিম কে হালকে হ্যায়, یہ فضائل کی تعلیم کے حلقے یہ اللہ کے وعدوں کا یقین دلوں میں پیدا کرنے کے لیے ہیں، اللہ کے وعدوں کا یقین دلوں میں پیدا کرنے کے لیے تعلیم کے حلقے ہیں، اس لیے تعلیم کی بڑی اہمیت ہے۔ اللہ کے راستے میں نکل کر صبح شام 2 وقت تعلیم ہوگی، صبح کی تعلیم میں 3 عمل ہوں گے، قرآن کی تصحیح کا حلقہ، اس کے بعد صبح کی تعلیم میں منتخب احادیث سے تعلیم، اس کا اہتمام کیا جائے، اس کے بعد 6 صفات کا مذاکرہ ہو، اس 6 صفات کا مذاکرہ انہی احادیث کی روشنی میں کریں جو احادیث مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ نے منتخب احادیث کے نام سے جمع فرمائی ہیں، اسی انہی احادیث کی روشنی میں اور انہی احادیث کے مفہوم سے 6 صفات کا مذاکرہ کیا جائے، بجائے بے سند باتیں نقل کرنے یا ادھر ادھر کی جھوٹی کہانیاں بیان کرنے کے، ان احادیث کے مفہوم سے 6 نمبر کا مذاکرہ کیا جائے۔ اس لیے صبح کی تعلیم میں 3 عمل ہوں گے، قرآن کی تصحیح کا حلقہ، اس کے بعد منتخب احادیث تعلیم، پھر 6 صفات کا مذاکرہ۔ یہ معمول اللہ کے راستے میں نکل کر رہے گا، اور ظہر کے بعد کی تعلیم میں فضائل اعمال، ما فضائل صدقات، مسلمانوں کے موجودہ پستی کا واحد علاج، اپنی جماعت کے ساتھیوں کے درمیان حکایات صحابہ، اجنبی ماحول میں حکایت صحابہ نہ پڑھی جائے بلکہ اپنے ایمان والوں کے درمیان حکایات صحابہ سے صحابہ کرام کے واقعات سنائے جائیں، جس سے امت کے اندر صحابہ اکرام کے مجاہدے ان کی قربانیوں اور اللہ تعالی کی طرف سے ان کی غیبی مددوں کے واقعات ایمان والوں کو معلوم ہوں, اس لیے حکایات صحابہ ان کتابوں سے تعلیم کا اہتمام کیا جائے. اسی کے ساتھ ساتھ فضائل صدقات اور ایام حج سے پہلے, ایام حج سے اتنا پہلے جب حج کی کارروائی شروع کی جاتی ہے اس وقت فضائل حج سے پڑھنے کا اہتمام کیا جائے تاکہ امت میں حج کا شوق اور رغبت پیدا ہو. یہ فرائض ہیں, ان فرائض پر امت کو لانا یہ تعلیم کا اصل مقصد ہے. فضائل صدقات سے زکات کی ترغیب اور فضائل حج سے حج کی ترغیب اور فضائل رمضان سے روزوں کی ترغیب اور اس کے علاوہ جو تعلیم کے حلقے ہیں ان سے اعمال پر اللہ کے وعدوں کا یقین پیدا کرنا یہ تعلیم کا اصل مقصد ہے. اس طرح ہمیں صبح شام تعلیم کا اہتمام کرنا ہے. صبح کی تعلیم میں نے عرض کیا کہ منتخب احادیث سے تعلیم ہوگی, ظہر کے بعد فضائل اعمال ما فضائل صدقات اور بقیہ فضائل کی کتابیں جو عرض کر دی گئی ہیں. آدھے وقت تعلیم ہو ظہر کے بعد اور آدھے وقت آپس میں سیکھنا سکھلانا ہو. نماز سے متعلق موٹی موٹی دعائیں اور احکام سیکھے جائیں. جو علماء جماعتوں کے ساتھ نکلتے ہیں ان کی ذمہ داری ہے کہ اپنی جماعت کے ہر فرد پر ایسی محنت کریں کہ ان میں سے ہر ایک نماز پڑھانے کے قابل ہو جائے. یہ سب سے بڑی ذمہ داری ہے. ہر شخص پر, اپنی جماعت کے ساتھیوں پر ایسی محنت کی جائے کہ ہر ایک کی نماز میں کمال پیدا ہو, ہر شخص نماز پڑھانے کے قابل ہو جائے. اتنے مسائل اور اتنا قرآن اور اتنی دعائیں ان کی درست کرا دی جائیں. جتنے واپس جا رہے ہیں یہ بھی سمجھ کے جائیں کہ اپنے مقام پر تعلیم کی کیا ترتیب ہے. روزانہ مسجد کے اندر بھی تعلیم کا حلقہ ہوگا. یہ تعلیم کا حلقہ کسی ایسی نماز کے بعد کریں جس تعلیم کے حلقے میں زیادہ سے زیادہ مسلیوں کی, ایمان والوں کی شرکت ہو. تعلیم مسجدوں کے اندر کم سے کم آدھا گھنٹہ تعلیم مسجدوں میں ہونی چاہیے. بیٹھنے والے اپنی اپنی رغبت کے بقدر بیٹھیں گے, لیکن مسجد کی جماعت کو چاہیے کہ پوری تعلیم پوری کریں. جو اپنی ضرورت سے جانا چاہے وہ جا سکتا ہے, لیکن تعلیم باہر والوں کے تابع نہیں ہے. تعلیم مسجد کا عمل ہے, باہر کے لوگ اس تعلیم کے عمل کے تابع ہیں. مسجد کی جماعت کو چاہیے کہ وہ اپنی تعلیم پوری کرے. تعلیم مساجد کے اندر اپنی تعلیم پوری کریں, کوشش کریں وقت بڑھاتے بڑھاتے آدھے گھنٹے تک ہمیں کم سے کم پہنچنا ہے. اس طرح ہمیں روزانہ مسجد میں تعلیم کا حلقہ قائم کرنا ہے. اسی طرح اپنے گھروں کے اندر بھی تعلیم کے حلقے کے ساتھ جو پانچ اعمال انتہائی بنیادی ہیں, انتہائی ضروری ہیں, ان پانچ اعمال کو روزانہ گھر کی تعلیم کے ساتھ, مرد کی شرکت کے ساتھ ان پانچ اعمال کا اہتمام کرنا ہے. سب سے پہلا عمل یہ ہے کہ مرد کو چاہیے کہ اپنے گھر کی عورتوں کو جمع کر کے, جو عورتیں پردے والی ہیں پردے میں بیٹھیں, جو عورتیں اس کی محرم ہیں اس کے ساتھ بیٹھیں. اور سب سے پہلا کام یہ ہے کہ قرآن کی تصحیح کا حلقہ اجتماعی طور پر روزانہ کیا جائے. یہ اچھی طرح سب سن لیں, سب سمجھ لیں کہ روزانہ تعلیم کے ساتھ سب سے پہلا عمل اجتماعی طور پر قرآن کی تصحیح کا حلقہ ہے. ایک ایک عورت سے, ایک ایک ایک ایک گھر کے فرد سے قرآن کی ایک ایک آیت کہلوائی جائے. اس طرح روزانہ گھر کے اندر قرآن کی تصحیح کا حلقہ ہو. دوسرا عمل کتابی تعلیم ہے. ایک دن فضائل اعمال ما فضائل صدقات اور ایک دن منتخب احادیث سے تعلیم کا روزانہ اہتمام کیا جائے. اس کے بعد چھ صفات کا مذاکرہ ہو. اس کے بعد اللہ کے راستے میں نکلنے کے لیے اپنی مستورات کو تیار کیا جائے, خوب ترغیب دی جائے اور امت کے بے دینی کے اور امت کی ارتداد کے حالات اور دین کے تقاضے صحابہ کی طرح اپنے گھر کی عورتوں کو بتلایا کرو تاکہ ان کے اندر بھی دین کو قائم کرنے کا جذبہ اور فکر صحابیات کی طرح پیدا ہو جائے. حضور اکرم صلی اللہ علیہ وسلم ام حرام بنت ملحان کے گھر میں آرام فرما رہے تھے. آپ نیند سے مسکراتے ہوئے اٹھے. ام حرام نے پوچھا کیوں مسکرائے؟ فرمایا کہ ام حرام, مجھے ایک جماعت دکھلائی گئی ہے میری امت کی جو فلاں ملک میں سمندری سفر کر کے جائے گی اور کشتیوں میں اتنے سکون سے بیٹھے ہوئے ہوں گے جیسے بادشاہ میں تختوں پر بیٹھے ہوتے ہیں. ام حرام نے عرض کیا مجھے جماعت میں شامل کر دیجیے. فرمایا تم اسی جماعت میں سے ہو. آپ کو پھر دوبارہ بشارت ہوئی, آپ نے پھر مسکراتے ہوئے اٹھے, انہیں حرام نے پوچھا کیوں مسکرائے, آپ نے فرمایا ایک جماعت اور دکھلائی گئی ہے. ان میں حرام نے عرض کیا مجھے جماعت بھی شامل کر دیجئے. میرے دوستو عزیزو, یہ تھا صحابہ کے گھر کی عورتوں کا جذبہ کہ انہوں نے دونوں جماعتوں میں جانے کا ارادہ فرمایا. آپ نے فرمایا تم پہلی جماعت میں جا کر اس ملک میں دفن ہو جاؤ گی, تم دوسری جماعت میں کیسے ہو سکتی ہو. اس لیے میرے دوستو عزیزو, ہم اپنی گھر کی عورتوں کا یہ مزاج بنائیں, انہیں اللہ کے راستے میں نکلنے پر اہتمام سے آمادہ کریں, شرائط کے ساتھ, پردے کے ساتھ, مستورات کے اللہ کے راستے میں نکلنے کی بڑی اہمیت اور بڑی سخت ضرورت ہے, تاکہ ہر گھر کے اندر اعمال دعوت اور عبادت کا ماحول قائم ہو. یہ انتہائی ضروری ہے کہ شرائط کے ساتھ اور جو ہے شرعی تمام قیودات کے ساتھ مستورات کو اپنے ساتھ لے کر نکلیں اور ہر گھر کے اندر اعمال دعوت, اعمال عبادت قائم کریں. میں عرض کر رہا تھا کہ گھروں کے اندر سب سے پہلا عمل جو میں نے عرض کیا, روزانہ کی تعلیم کے ساتھ قرآن کی تصحیح کا حلقہ, یہ انتہائی ضروری ہے. یہ صحابہ کا عمل ہے, یہ تبلیغ کا ایک بنیادی عمل ہے, بلکہ یہ ایک فریضہ ہے. اتنا قرآن درست کرنا ہر مرد و عورت کے ذمہ فرض عین ہے, جس سے نماز درست ہو جائے. اس فرض عین کا صحابہ کرام کا طریقہ یہ تھا کہ گھروں میں حلقے لگا کر قرآن سیکھا کرتے تھے. خباب رضی اللہ تعالی عنہ حضرت عمر کے بہن اور بہنوئی کو قرآن سکھلا رہے تھے. ادھر عمر رضی اللہ تعالی عنہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کو قتل کرنے کے لیے جا رہے تھے, ابھی اسلام نہیں لائے تھے. راستے معلوم ہوا کہ یہ دین بہن کے گھر میں داخل ہو گیا ہے. عمر رضی اللہ تعالی عنہ وہیں سے گھر کی طرف پلٹے اور بہن کو جا کر ایک چانٹا بھی مارا, لیکن اس ماحول میں پہنچ کر عمر رضی اللہ تعالیٰ کے دل میں اسلام کی رغبت پیدا ہو گئی. فرمانے لگے کہ مجھے لے چلو محمد صلی اللہ علیہ وسلم کے پاس, میں اسلام قبول کرنا چاہتا ہوں. میرے دوستو بزرگو عزیزو, یہ گھر میں قرآن کی تصحیح کا حلقہ تھا, جس نے حضرت عمر رضی اللہ تعالیٰ جیسے اسلام کے خلاف, جن کے بارے مشہور یہ تھا کہ خطاب کا گدھا ایمان لا سکتا ہے, خطاب کا بیٹا عمر ایمان نہیں لا سکتا, یا ان کو قرآن گھر میں مستورات کے قرآن کی تصحیح کے حلقے سے ہدایت ملی ہے. ان اعمال پر ہمارا یقین بھی ہونا چاہیے. اس لیے میں تاکید سے عرض کر رہا ہوں کہ یہ روزانہ کے پانچ کام گھروں کے ہر مرد کے ذمے ہیں کہ اپنے گھروں کے اندر روزانہ یہ پانچ اعمال ایک وقت میں اجتماعی طور پر کیے جائیں. پہلا عمل قرآن کی تصحیح کا حلقہ, دوسرا عمل کتابی تعلیم, تیسرا عمل چھ صفات کا مذاکرہ, چوتھا عمل اللہ کے راستے میں نکلنے کے لیے تشکیل اور تیار کرنا, اور پانچواں عمل اگلے دن کا مشورہ. کل تعلیم کس کے ذمہ ہوگی, کل چھ صفات کا مذاکرہ کون کرائے گی, کل قرآن کی تصحیح کا حلقہ کس کے ذمہ ہوگا. اس طرح ہمیں یہ مشورہ روزانہ ان تین اعمال کا بھی کرنا ہے. اس طرح ہمارے گھروں کا ماحول بدلے گا, ہمارے گھر کا ہر فرد دعوت کے لیے استعمال ہوگا. یہ روزانہ کے پانچ اعمال گھر کے ہیں, جس طرح پانچ اعمال مسجد کے بتلائے جاتے ہیں. اس طرح ہمیں تعلیم کا اہتمام کرنا ہے. رہا مسائل, کے مسائل علماء سے پوچھے جائیں اور علماء کی زیارت کو عبادت یقین کیا جائے, اور علماء کے مجالس کو اپنی آخرت کی کا ذخیرہ اور دنیا کی سب سے اہم ضرورت سمجھا جائے. علماء کی خدمت میں حاضری دینا اور ان سے علمی استفادہ کرنا, یہ ہر مومن کی کھانے پینے ضروریات سے بھی زیادہ سب سے بڑی ضرورت اور سب سے مقدم ضرورت ہے. বলেন যে আমাদের আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইকিন পয়দা হয়, এটার জন্য আমাদের মেহনত করতে হবে. আর আল্লাহ তাআলার ওয়াদা হলো আল্লাহ তাআলার হুকুমের সাথে, যখন আল্লাহ তাআলার হুকুম পুরা হবে তো আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে. আসবাবের সাথে কোনো আল্লাহ তাআলার ওয়াদা নাই, আসবাবের সাথে আল্লাহ তাআলার ওয়াদা নাই, আল্লাহ তাআলার ওয়াদা হলো আল্লাহ তাআলার হুকুমের সাথে. এই দাওয়াতের মেহনতের মধ্যে তালিমের যে নম্বরটা আছে, এই নম্বরটা দ্বারা মাকসাদই হইল এটা যে আল্লাহ তাআলার ওয়াদার ইকিন দিলের মধ্যে পয়দা হয়. এজন্য তালিম এই মেহনতের মধ্যে খুব গুরুত্বপূর্ণ আমল. যারা আমরা আল্লাহর রাস্তাতে যাব তাদের জন্য গুরুত্ব, যারা আমরা ঘরে ফিরে যাব তাদের জন্য গুরুত্ব তালিমের তালিমের আমলটা. কারণ তালিমের হালকাতে যত একসুইর সাথে আগ্রহ নিয়ে তলব নিয়ে তালিমের হালকার মধ্যে যত বসবে, তো আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলার নবীর খবর এগুলা শুনতে থাকবে, মসজিদের মাহালের মধ্যে বসে শুনবে, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে এটা জমা দিবে, তার ভিতরে এটা শোক আর আগ্রহ পয়দা হবে, আমলের শোক পয়দা হবে, আগ্রহ পয়দা হবে, আল্লাহ তাআলার হুকুমের গুরুত্ব দিলের মধ্যে বসবে, যা গুরুত্ব অনুযায়ী যখন সে আমল করবে তো আল্লাহ তাআলা তার ওয়াদাকে পূরণ করবেন, আল্লাহ তাআলা তার ওয়াদাকে পূরণ করবেন। এই জন্য যারা আমরা আল্লাহর রাস্তাতে যাব তাদের তো দৈনিক দুইবার তালিমের হালকার মধ্যে বসতে হবে, একবার হলো সকালে আর একবার হলো জোহরের পরে, দুইবারই তাদেরকে তালিমের হালকার মধ্যে বসতে হবে। সকালে যখন আমরা তালিম করব তখন ওইখানে কয়েকটা আমল করতে হবে, এক নম্বর হলো তালিমের হালকাতে বসে আমরা কোরআনের মস্ক করব। কোরআনের মস্ক খানাপুরির মতো করব না, বরং মস্ক করব এমন ভাবে যে গলকটা শেষ হয়ে যায়, সহিটা শিখে টিকে যায়, সহিটা শিখে যায়, সহিটা টিকে যায়, গলত আর সহির একসাথে যেন ইয়ে না থাকে, একসাথে না থাকে, সহি গলতের মধ্যে তারতম্য পার্থক্য হয়, অর্থাৎ আল্লাহ রাস্তাতে যে গেল কমপক্ষে তার এতটুকু সুরা কিরাত সহি হয়ে যাওয়া দরকার যে সেজন্য আরেকজনের ইমাম হয়ে নামাজ পড়াইলে তার নামাজও সহি হয়, মুক্তাদির নামাজও সহি হয়ে যায়। আর এটা জিম্মাদারি হলো জামাতের মধ্যে ওলামায়ে কেরাম যিনি আছেন ওনার হোক যারা আছেন তাদের জিম্মা হইলে এটা খুব সুন্দর করে মস্ক করানো, দোয়া দরুদ তাজবিহাত আত্তাহিয়াত দোয়া দরুদ কোরআনের অংশ যতক্ষণ নামাজের দরকার এটা যেন তার সহি হয়ে যায়, এমন ভাবে সে যদি কোনোদিন কোথাও ইমাম হয় তাহলে যেন সকলের নামাজটা সহি হয়ে যায়। একটা প্রথমে এটা কোরআনের মস্ক করা, দুই নম্বর হলো সকালে তালিমের মধ্যে মুনতাকাবে হাদিসের থেকে পড়া, মুনতাকাবে হাদিসের থেকে পড়া, তারপরে যখন একটা সময় নির্দিষ্ট সময় পর্যন্ত মুনতাকাবে হাদিস থেকে পড়ার পরে ছয় নম্বরের মুজাকারা করা, ছয় সিফাতের মুজাকারা করা, ছয় সিফাতের মুজাকারা করতে যেয়ে এদিক সেদিকের আনানো বানানো শোনা কথাগুলো না বলে ওই মুনতাকাবে হাদিসের মধ্যে যে কথা হাদিসগুলো আমরা শুনছি, নামাজ সম্পর্কে যে হাদিস শুনছি, জিকির সম্পর্কে যে হাদিস গুলো আমরা শুনলাম, দাওয়াতের সম্বন্ধে যে হাদিস গুলো শুনলাম, এইগুলাই জবানি বলে বলে ছয় নম্বরে ছয় সিফাতের মুজাকারা করা, দুর্বল দুর্বল কথা মানুষের শোনা শোনা কথা এই কথাগুলোকে এই কথাগুলোর পিছনে আমরা না পড়ি, তালিমের হালকার মধ্যে খুব ধ্যানের সাথে শুনি এবং ওইটাকে ছয় সিফাতের মুজাকারার মধ্যে আনি। এরপরে জোহরের পরে তালিমের মধ্যে ফাজাইলে আমালের কিতাবের থেকে আমরা তালিম করব, ফাজাইলে আমালের কিতাবের থেকে আমরা তালিম করব জোহরের পরে, তখন আর সূরা কেরাতের মস্ক নাই, শুধু ওইটাই তালিম হবে আসর পর্যন্ত। তবে হ্যাঁ, মৌসুমের পার্থক্যের কারণে কিছু কিছু অংশকে প্রাধান্য দিতে হবে, হজের মৌসুম আসছে তো ফাজাইলে হজের থেকে পড়তে হবে, কারণ তালিমের দ্বারা মাকসাদ হল আল্লাহ তাআলার আহকামাতের উপরে জন্য মানুষকে তৈরি করা। এটা হজের মৌসুম শুরু হওয়ার আগেই যখন থেকে মানুষ হজের জন্য প্রস্তুতি নিতেছে তখন থেকেই মসজিদে মসজিদে ফাজাইলে হজের মধ্যে ফাজাইলে হজের থেকে তালিম করব, মোকামিরাও করবে, চলতে ফিরতে জামাত যারা তারাও ওই কিতাবের থেকে করবে, যাতে করে মানুষের দিলের মধ্যে হজের আহমিয়ত পয়দা হয়, সে হজ করার জন্য সে তৈরি হয়, সেজন্য তৈরি হওয়ার পরে কিছু সময় পায় যে হজটা শিখে, এমন না হয় যে এমন সময় হজ করতে হবে যে হজ বুঝে আসলো যখন তার শিখার সময় নেই। এই জন্য আগের থেকেই তালিম করে করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার জন্য তৈরি করা, এই মেহনতের মাকসাদ হলো এটা যে আল্লাহ তাআলার হুকুমের জন্য আল্লাহর বান্দাদেরকে তৈরি করা। অনুরূপ ভাবে রমজান আসার আগে, রমজান আসার আগে ফাজাইলে রমজান থেকে পড়ে পড়ে রমজানের জন্য আল্লাহ বান্দাদেরকে তৈরি করা, ভিতর বাহির সেজন্য প্রস্তুতি নিতে থাকে আল্লাহ তাআলার মহান হুকুম রমজান রোজা, এই রোজাটা যেন ঠিক মতো আদায় করে, ফাজাইলে সাদাকাতের অংশ থেকে পড়ে পড়ে আল্লাহ তাআলার বান্দাদেরকে যাকাতের আদায়ের জন্য উদ্বুদ্ধ করা, যাকাত আদায় করার জন্য উদ্বুদ্ধ করা। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, তালিমের অংশ যেটা আল্লাহ রাস্তাতে বের হওয়ার পরে তালিম যেটা, এটা কোনো সাধারণ কোন মামুলি কোন আমল না, এই আমলের দ্বারা, এই অংশের দ্বারা তো মানুষের মধ্যে আমলের আগ্রহ পয়দা হবে, আমলই হলো আসল। আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে নেওয়া যাবে আমলের দ্বারা। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, খুব ভালো করে শুনি, যারা আমরা আল্লাহর রাস্তাতে যাব তারাও শুনি, যারা আমরা ঘরে ফিরে যাব তারাও এটা ভালো করে শুনি। ঘরে যারা যাবে তাদের জিম্মায় তালিম, তাদের জিম্মায় তালিম। আমার মসজিদে তালিম কখন হবে? আমি সাথীদের কাছে রায় নিব, মসজিদের উপস্থিতি দেখব যে কোন নামাজের সময় সাথীরা বেশি উপস্থিত থাকে এবং কোন নামাজের পরে আমার মহল্লার মানুষের ব্যস্ততা কম থাকে। উপস্থিত বেশি থাকে, ব্যস্ততাও কম থাকে, ওই নামাজের পরেরটাকে আমরা মশওয়ারা করে তালিমের জন্য ধার্য করব। আর প্রতিটা মসজিদেই তালিমকে আধা ঘন্টা পর্যন্ত করার চেষ্টা করব। মানুষ বসে না এই অজুহাতে দুই চার পাঁচ মিনিট করে তালিম বন্ধ করব না, কারণ এটা হলো মসজিদের আমল। মানুষের ব্যস্ততার কারণে মসজিদের আমলের মধ্যে কোন দুর্বলতা আনা যাবে না, মসজিদের আমলের মধ্যে কোন পরিবর্তন আনানো যাবে না। হ্যাঁ, তরগিব দিতে থাকবো, মানুষ তো বসবে তার ইস্তেদার অনুযায়ী, যে যতক্ষণ অবসর হইতে পারছে সে বসবে, কেউ পাঁচ মিনিট বসবে, কেউ সাত মিনিট বসবে, কেউ দশ মিনিট বসবে। কিন্তু মসজিদের জামাত যারা আছে তারা এই মসজিদের আমল মনে করে একই করে এটাকে আধা ঘন্টা পর্যন্ত চালাই যেতে থাকবে। কেউ চলে গেলে তাকে কোনো মন্দ বলবে না। হ্যাঁ ভাই, কারো জরুরত থাকলে আমরা সে যেতে পারে, কিন্তু তাকে কোনো মন্দ বলবে না, যে তাতে লজ্জা পেয়ে যায় যে ওইখানে বসলে তো আধা ঘন্টা থাকতে হবে, আধা ঘন্টার আগে উঠে আসলে আবার কে কি মনে করে না। সহজ ভাবে আমাদের তালিম চলতে থাকবে, যার যতক্ষণ বসার ধৈর্য আছে, ব্যস্ততার কমি আছে, অবসর আছে, সে ততক্ষণ বসে বসে চলে যাবে, কিন্তু তরকিব চলতে থাকবে যে আধা ঘন্টার জন্য বসে। এই মসজিদে তালিমের মধ্যে, এই মসজিদে তালিমের মধ্যে একদিন মুনতাকা হাদিস থেকে আর তালিম হবে, আরেকদিন ফাজাইলে আমালের থেকে তালিম হবে। আর ওই যে মৌসুমে, তিন মৌসুমের মধ্যে, হজের মৌসুমের আগে, রমজানের মৌসুমের আগে ফাজাইলে সাদাকাত থেকে যাকাতের জন্য এই তালিম করতে হবে। মৌসুমের সময় যে বিশেষ করে সব মসজিদেই করতে হবে, সফরে যারা থাকবে তারাও করবে, মাকামি তালিম ওলারাও করবে। মাকামি তালিমের একটা তালিম তো হলো মসজিদে, মাকামি তালিমের দুইটা তালিম নিয়ে একটা তালিম পুরা হয়, আর একটা অংশ হলো আমাদের ঘরে। ঘরের মধ্যে আমরা তালিমের হালকা কায়েম করব। ঘরের মধ্যে যদি এমন কেউ থাকে যে আমার সামনে আসতে পারে না, শরীয়তের ফয়সালা অনুযায়ী তাকে পর্দার বাইরে, পর্দার আড়ালে বসাবো। যারা আমার সামনে আসতে পারে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার ভাতিজি আছে, আমার মেয়ে আছে, আমার ভাগিনী আছে, তাদেরকে সামনে নিয়ে বসবো। বসে ঘরের মধ্যেও পাঁচটা আমল করা লাগবে, মসজিদকে কেন্দ্র করে যেমন পাঁচটা আমল, ঘরের মধ্যে এরকম পাঁচটা আমল। এক নম্বরের আমল হলো ঘরের মধ্যে কোরআনে কারিমের মাস্ক করব, এটা বহুত জরুরি, কারণ সহি করে কোরআনের একটা অংশ সহি করা সবার জন্য জরুরি, ফরজ, যতটুকু নামাজের মধ্যে দরকার হয়, যতটুকু নামাজের মধ্যে দরকার হয় একটা সহি করা ফরজ। এই ফরজটাকে শিখা শিখানো এটা আমার জিম্মায়। আর ঘরে তালিমের ব্যাপারে উনি যেটা বলতেছিলেন সেটা হলো পুরুষদের উপস্থিতিতে হবে, এটা কোনো মা বন্ধের জিম্মায় দিয়ে উনি দোকানে থাকবে বা চাকরি থাকবে এটা না, পুরুষ হাজির থাকবে। তালিমের হালকা সূরা কেরাতের মস্কের হালকা ওইখানে হবে প্রথমে, এরপরে কিতাবের থেকে পড়া হবে দুই নম্বর, ওই তরতিবে একদিন ফাজাইলে আমল আর একদিন মন থাকাবে হাদিস, আর মৌসুমে মৌসুমে ওইটা হজের মৌসুমের আসার আগে হজ, ফাজাইলে হজ, রোজা আসার আগে ফাজাইলে রমজান থেকে ঘরের মধ্যে হবে। তিন নম্বর হলো ছয় সেফাতের মোজাকারা, ছয় সেফাতের মোজাকারার জন্য শর্ত হলো ওই মন থাকাবে হাদিসে যে হাদিস গুলো শুনছি ওইগুলোই নামাজের নম্বরের মধ্যে বলি, জিকিরের বাবের মধ্যে যেটা শুনছি ওইটাই জিকিরের নম্বরের মধ্যে বলি, ইমানের নম্বরের মধ্যে ওইটা বলি, যেখানে ওই শুনছি বানায় বানায় বা কারো কাছ থেকে শুনছি, এই সমস্ত কথা আস্তে আস্তে বন্ধ করে দিই। এটা আমাদের দেশে বহু বিতর্কের সৃষ্টি হয়, মানুষে আপত্তি করে বানানো বানানোর কথা শুনলে। তো মেরে মহতারাম দস্তার বুঝুন, ছয় নম্বরে মোজাকারা করতে হবে। একদিন একজনেই দৈনিক করবে তা না, ঘুরে ঘুরে করবে। চার নম্বর হলো মা বোনদেরকে আল্লাহ রাস্তাতে যাওয়ার ফাজাইলকে ফাজাইল শোনাইতে হবে, আল্লাহ রাস্তাতে যাওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে, তরগিব দিতে হবে। বিভিন্ন সাহাবা সাহাবিয়াদের ওয়াকিয়া তাদেরকে শোনাইতে হবে। কারণ যেমনিভাবে পুরুষদের জামাত বের হওয়া জরুরি, অনুরূপভাবে পুরুষদের সাথে মা বোনদের জামাতও যাওয়া জরুরি। এর দ্বারা বহু পরিবর্তন আসতেছে, যারা যায় তাদেরও, যেখানে যায় তাদেরও। কিন্তু শারায়েতের সাথে, শারায়েত যদি আমার জানা না থাকে, আমরা মার্কাজের সাথে, সব মার্কাজের কাছে জেনে নেব যে কি কি শারায়েতের সাথে মা বোনদের জামাত যেতে পারে। শারায়েতের সাথে যেতে হবে, শারায়েতের মধ্যে কোনো শিথিলতা করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম তরকিব দিতেন, আল্লাহর রাস্তাতে যাওয়ার জন্য, তরকিব দিতেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর ঘরে, উনি আরাম করতেছিলেন, হঠাৎ করে উঠলেন, একটু মুস্কি হাসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা, ওই সাহাবিয়ার নাম, বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাসলেন কেন? বলে যে আমাকে এই মাত্র জানানো হইল যে আমার এই গ্রামের একটা জামাত সাগর পথে সফর করতেছে, নৌকার মধ্যে তারা এতে মিনারের সাথে বসা আছে, বাদশাহ যেমনিভাবে তার সিংহাসনে মিনারের সাথে বসা থাকে। তো মেহরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন যে আমি ওই জামাতে যেতে চাই। বলে যে হ্যাঁ, তুমিও তাদের মধ্যে একজন। এরপরে আবার আরাম করতেছিলেন, আবার উঠলেন, আবার মুস্কি হাসি দিলেন। তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আবার হাসি দিয়ে মুস্কি হাসলেন কেন? বলে যে আর এক জামাত আমাকে দেখানো হয়েছে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, ওই জামাতের ব্যাপারে আমার জন্য একটু দোয়া করো যান যে আমি ওই জামাতেও যাব। বলে আল্লাহর বান্দি, তুমি দ্বিতীয় জামাতে কেমনে যাবা? তুমি তো প্রথম জামাতে যে সাগর পার হয়ে শহরে যখন পৌঁছবা, ওইখানে তুমি মারা যাবা, ওইখানে তোমার দাফন হয়ে যাবে। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাস্তা যাওয়ার ফাজাইল এবং বিভিন্ন দেশের ওয়াকেয়াত কারগুজারি গুলো আমাদের মা বোনদেরকে শোনাই, যাতে করে তাদের ভিতর থেকে উৎসাহ পয়দা হয় যে তারাও আল্লাহ রাস্তাতে সফর করবে। এই উৎসাহ তাদের মধ্যে পয়দা হয়। এই চারটে কাম। আর একটা হলো আগামী দিনের মশওয়ারা, যে আগামী দিন তালিম কে করবে, আগামী দিন ছয় সিফাতের মুজাকারা কে করবে, এই আগামী দিনের মশওয়ারা। রোজানা ঘরের মধ্যে পাঁচটা কাম আমাদেরকে করতে হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যেমনিভাবে পাঁচ কাম আমাদের মসজিদের জন্য, আমাদের জন্য জরুরি। এর আগে নামাজের কথা বলতে যে বলছিলাম, সুলাইমান আলাইহিসসালাম একদিন ওনার যুদ্ধের জন্য যে সমস্ত ঘোড়াগুলো প্রস্তুত করা আছে দেখতে গেছেন, দেখতে দেখতে উনি বেখেয়াল হয়ে গেছে, তো বেলা ডুবে গেছে, এত কষ্ট হয়েছে, যে উনি ওই সমস্ত ঘোড়াগুলো আল্লাহর নামে কোরবানি করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার এই আমলের দ্বারা এত খুশি হয়েছেন যে আল্লাহ তাআলা আবার সূর্য উঠাই দিয়েছেন, সুলাইমান আলাইহিসসালাম আসরের নামাজ পড়ছেন। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কোন হুকুম যেন না ছুটে। আল্লাহ তাআলার হুকুম ছুটলে যদি মনের মধ্যে ব্যথা লাগে, তো হইতে পারে যে আল্লাহ তাআলার কাছে ওটা ছুটেই নেই, এরকম গণ্য হয়ে যাবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নামাজের খুব এহতেমাম করবো, নামাজ সহ সকলের আমলের এহতেমাম করবো, আর আল্লাহ রাস্তাতে যে এবং নিজের বাড়িতে এই তালিমের হালকার এহতেমাম করবো। আল্লাহ রাস্তাতে যারা যাব তারা দুই বেলা, সকালে দুপুরে, আর সকালে বিকালে, জোহরের আগে জোহরের পরে দুই বেলা, আর যারা বাড়িতে যাব তারা দৈনিক এক বেলা তালিম, তাদেরও দুই তালিম, এক তালিম তাদের মসজিদে, আর এক তালিম হলো তাদের ঘরে। মসজিদকে কেন্দ্র করে পাঁচ কাম করবো, ঘরের মধ্যে আমরা পাঁচ আমল করব। এই দাওয়াতের মেহনতের মাকসাদ হলে এটা, এই আমল গুলা জিন্দা হয়ে যায়। এগুলো জরুরি আমল, সবটাই জরুরি আমল, মসজিদে নববীর আমল, সাহাবাদেরকে দিয়ে করাইছেন, নবী এই আমল গুলা করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দিয়ে দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই জানি যে ইসলাম কবুল করার আগে কত কঠিন মানুষ ছিলেন, ওনার সম্বন্ধে তো এরকম কথা আলোচনা ছিল যে খাত্তাবের গাদাটা মুসলমান হইতে পারে, কিন্তু খাত্তাবের বেটা মুসলমান হবে না। উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউজুবিল্লাহ কতল করার জন্য যাইতেছিলেন, কত দূর যায় শুনলেন যে ওনার বোন বোনজামাই মুসলমান হয়ে গেছে, ওই পথ বাদ দিয়ে বোনের বাড়ির দিকে রওনা হইল, ধামধাম করে যে বোনের বাড়িতে বসলো। হযরত খাত্তাব ইবনুল আরাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে কোরআন শিখাইতেছিলেন, তালিমের হালকা চলতেছিল। তালিমের হালকার মধ্যে যে একটা নুরানি মহল আর হেদায়েতের একটা হেদায়তের একটা পরিবেশের সৃষ্টি হয়। ওই কোরআন তালিমের মধ্যে তালিম চলতো ছেলের মধ্যে, হযরত ওমর পৌঁছলো, ওমর পৌঁছলো তো বোন আগে আসলো যে কেন আসছো, লাগাইছে বোনের গালের মধ্যে এক চর, থাপ্পড় তো দিছে, বোন জামাই তো মারধর তো করছে, কিন্তু গেছে তো ওই মহলে যে মহলের মধ্যে তালিম হইতেছিল, যে মহলে তালিম হইতেছিল, তালিমের মহলে যাবে আর তার হেদায়ত পাবে না, এটা তো হইতে পারে না। কোরআন হযরত খাব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে সহিভাবে কোরআন পড়াইতেছিলেন, সহিভাবে কোরআন পড়াইতেছিলেন। এই সহিভাবে কোরআন শিখা শিখানো, এটা তো হেদায়তের মহল পয়দা হয়ে যায়, পরিবেশ পয়দা হয়, সৃষ্টি হয়। তা আগের অবস্থার কারণে তো বোন জামাইকে মারছে, কিন্তু যেহেতু ওই পরিবেশ যেটা ওর আসর দিলের মধ্যে পড়ছে, কতক্ষণ পরে নিজে নিজেই বলতেছে চলো আমাকে নবীজির কাছে নিয়ে চলো, আমি ইসলাম কবুল করব। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, কোরআন শিখা শিখানের মাহল যেটা, এটা হলো হেদায়তের আসবাব পয়দা হয়, হেদায়তের আসবাব পয়দা হয়। এই জন্য আমরা যারা সফরে যাইতেছি তাদের মধ্যে ওলাম জামাতে ওলামায়ে কেরাম যারা আছেন তাদের দায়িত্বে যে কোরআন যেন সহি হয়ে যায়, সমস্ত মানুষের কোরআন সহি হয়ে যায়। আমরা যারা ঘর বাজার বাড়িতে যাব, ঘরে তালিমের হালকা কায়েম করব, ওইখানেও যেন আমাদের কোরআন সহি হওয়া আমাদের সামনে এটা স্পষ্ট থাকে যে আমাদের কোরআন সহি করতে হবে, তো হেদায়তের মাহল পয়দা হয়ে যাবে। কোরআন সহি করার হালকা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হেদায়তের জরিয়া হয়ে গেছে। مسائل کا علم علماء سے حاصل کریں، علماء کی زیارت کو عبادت یقین کریں، علماء کی مجالس کو اپنی سب سے پہلی ضرورت یقین کریں۔ دینی مدارس اسلام کے قلعے ہیں جہاں دین اور اسلام کی حفاظت اور دین کی اور علم کی صلابت ہے۔ اس لیے کوشش کریں اس بات کی کہ خود ہی اپنی ذات سے علمی استفادہ کریں، علماء سے اپنی اولادوں کو بھی علم کی طرف متوجہ کریں۔ اس وقت کیونکہ اللہ کے عوامل سے کامیابی کا یقین نہیں ہے، اس لیے دنیا کے فنون علم پر غالب آ گئے ہیں۔ جو رغبت اور جو شوق اور جو ذمہ داری اور جو فکر دنیا کے فنون کا حاصل کرنے کا ہے، وہ علم الہی کا حاصل کرنے کا نہیں ہے۔ ان جماعتوں کی نقل و حرکت کا ایک بنیادی مقصد امت کو جہالت سے نکال کر علماء سے جوڑنا اور علماء سے استفادے پر آمادہ کرنا، یہ اس کام کا بنیادی مقصد ہے۔ اس لیے کہ نبی کی آمد جہالت کو ختم کرنے کے لیے ہے۔ نبی جو علم لے کر آئے ہیں، اس علم پر ایک امتی کو آمادہ کرنا اور ایک امتی تک وہ علم پہنچانا، یہ اس امت کی اس طرح ذمہ داری ہے جس طرح نبی کی ذمہ داری تھی کہ جو علم لے کر آئے ہیں اس کی تبلیغ امت میں کریں۔ یا ایھا الرسول بلغ ما انزل الیک من ربک۔ اسی طرح میرے دوستو عزیزو، اس امت کی یہ ذمہ داری ہے کہ وہ دعوت کی نقل و حرکت کے ذریعے امت کو جہالت سے نکالے اور علماء کی مجالس سے امت کو جوڑے، تاکہ علماء کی مجالس اور علماء کی صحبت سے جہالت ختم ہو۔ اس لیے میں نے عرض کیا کہ دینی مدارس اسلام کے قلعے ہیں، بلکہ دینی مدارس تو یہ علم کے سمندر ہیں۔ ان سے اٹھنے والے جہاز، ان سے اٹھنے والے بادل، یہ وہ فراغت پانے والے علماء ہیں جنہیں چاہیے کہ نقل حرکت کے ذریعے امت کے ہر طبقے پر جا کر برسیں اور یہ اپنا علم امت تک پہنچائیں۔ اس سے ساری بنجر زمینوں میں یعنی امت کی جہالت ختم ہوگی، اور امت کا جو بنجر بنا ہے یہ ختم ہو کر امت کی صلاحیتیں حق پر لگیں گی، جس سے عام انسانوں کو اور ساری مخلوق کو فائدہ ہوگا۔ اس لیے ہمیں چاہیے کہ ہم علماء سے علمی استفادہ کریں۔ اسی کے ساتھ ساتھ ہمیں اللہ کا ذکر بھی اللہ کے دھیان جمع جمع کر کرنا ہے۔ انہوں نے ایسا فرماتے تھے، اللہ کے ذکر کے بغیر علم ظلمت ہی ظلمت ہے، یعنی اس سے دین کی معلومات تو ہوگی لیکن اللہ کا تعلق نہ ہونے کی وجہ سے یہ اس علم پر عمل نہ کر سکے گا۔ اس لیے اللہ کا ذکر یہ روشنی ہے چلنے کے لیے، علم طریقہ ہے، ذکر روشنی ہے۔ جب تک راستے میں چلنے والے کے پاس روشنی نہ ہو، بلکہ روشنی نہ ہونے پر تو آدمی اپنے گھر کے اندر ہی بھٹک جاتا ہے، اپنے گھر کے اندر راستہ بھول جاتا ہے۔ اگر اندھیرے میں ہے تو اپنے گھر کا جغرافیہ بھی اس کو نظر نہیں آتا۔ میرے بزرگ دوستو عزیزو، اسی طرح ہم علم اور ذکر ایک دوسرے کے ساتھ لازم متلازم ہیں۔ اس طرح ہمیں علم اور ذکر کا حسب عدد کا خلاصہ یہ ہے کہ اللہ تعالی کی اطاعت اللہ کے دھیان کے ساتھ ہو جائے، یہی علم اور ذکر کا خلاصہ ہے۔ اس طرح اللہ کا دھیان جمع جمع کر ہمیں ایک تسبیح تیسرے کلمے کی، سبحان اللہ والحمد للہ ولا الہ الا اللہ واللہ اکبر ولا حول ولا قوۃ الا باللہ العلی العظیم، ایک تسبیح درود شریف کے استغفار کی، یہ تین دن تسبیح صبح شام اہتمام سے پڑھنی ہے. اس کے علاوہ اذکار مسنونہ کا اہتمام کریں، کیونکہ اذکار مسنونہ کے اجور بہت زیادہ ہیں، اذکار مسنونہ مختصر ہیں، ان کے اجور بہت زیادہ ہیں. ادعیۂ مسنونہ کا بھی اہتمام کریں، جو دعائیں آپ صلی اللہ علیہ وسلم میں ثابت ہیں ان دعاؤں کو خوب یاد کریں اور دوسروں کو بھی یاد دلائیں. جو دعائیں ضروریات سے متعلق ہیں ان دعاؤں کو ان ضروریات کے موقع پر ضرور یاد رکھیں اور ہر موقع کی دعا کو پڑھیں، کیونکہ مقبول دعاؤں نے قبولیت کے راستے دیکھے ہوئے ہیں، مسنون دعاؤں نے قبولیت کے راستے دیکھے ہوئے ہیں. اس لیے دعاؤں کا بہت اہتمام کریں. مسنون دعائیں زیادہ مؤثر ہیں ہماری اپنی دعاؤں سے، اس لیے مسنون دعا کے پڑھنے کا اہتمام کریں. اذکار میں سب سے افضل ذکر قرآن کی تلاوت ہے. حضرت عثمان فرمایا کرتے تھے، اگر تمہارے دل پاک ہوتے قرآن کی تلاوت سے پیٹ نہ بھرتا. اس لیے روزانہ معمول بنائیں قرآن کی تلاوت کا، اس قرآن کی تلاوت کو اپنا معمول بنا لیں. اس سے افضل کوئی ذکر نہیں ہے، اس سے افضل کوئی ذکر نہیں. حدیث میں آتا ہے کہ جس کو قرآن کی تلاوت کی وجہ سے ذکر و دعا کا وقت نہ ملے، اللہ تعالیٰ اس کو اس سے بہتر عطا فرما دیتے ہیں. بلکہ اللہ کی ذات سے نکلا ہوا کلام ہے، اس سے افضل کوئی کلام نہیں ہے. صبح صادق سے پہلے قرآن دیکھ کر پڑھنا یہ سب سے زیادہ اللہ کے قرب کا ذریعہ ہے. اس لیے قرآن کی تلاوت کا بہت اہتمام کریں. اللہ کے راستے میں نکل کر اگر تلاوت کریں گے تو خروج کی وجہ سے اللہ کے راستے میں نکل کر تلاوت کرنے کی وجہ سے، حدیث میں آتا ہے کہ جو اللہ کے راستے میں نکل کر تلاوت کرے گا اور ہزار آیتیں پڑھ لے گا، اللہ تعالیٰ اس کو انبیاء، صدیقین، شہداء اور صالحین کی جماعت میں لکھ دیں گے. یہ فضیلت اس کے لیے ہے جو اس راستے میں نکل کر تلاوت کرے، جس راستے میں آپ حضرات نکل رہے ہیں. اگر یہ ہزار آیتیں حرمین میں بیٹھ کر پڑھے گا تو وہ اجر نہ ملے گا جو اجر اللہ کے راستے میں نکل کر پڑھنے سے ملے گا. صحیح روایت میں ہے، من قرأ الف آیت فی سبیل اللہ کتبہ اللہ مع النبیین والصدیقین والشہداء والصالحین. یہ اس لیے فضل بتلائی ہے کیونکہ اللہ کے راستے میں نکل کر تلاوت کرنا دوسروں کے اندر بھی قرآن کے پڑھنے کا شوق اور جذبہ پیدا کرے گا. قرآن کی تلاوت اور سارے اعمال متعدی ہونے کی وجہ سے ان کے اجور زیادہ ہیں. اگر اپنی بستی میں رہ کر پڑھے گا تو اس کو شخصی اجر ملے گا، اللہ کے راستے میں نکل کر پڑھے گا تو سب کے اعمال کا اجر اس اکیلے کو ملے گا. اللہ کے راستے میں دین کو لے کر پھرنے کی وجہ سے اللہ کے راستے میں نکل کر عمل کی فضیلت زیادہ ہے. اس لیے فرمایا کہ جو اللہ کے راستے میں نکل کر ہزار آیت تلاوت کر لے گا، اللہ تعالیٰ اس کو انبیاء، صدیقین، شہداء اور صالحین کی فہرست میں لکھ دیں گے. یہ فضیلت اللہ کے راستے میں نکل کر تلاوت کرنے کی ہے. میں نزدیک انتہائی خوش نصیب ہیں وہ لوگ جو اس وقت اللہ کے راستے میں نکل رہے ہیں. کتنا آسان راستہ ہے کہ اللہ کے راستے میں نکل کر ہزار آیت تلاوت کر لو، اللہ تعالیٰ انبیاء، صدیقین، شہداء اور صالحین کی جماعت میں لکھ دیں گے. اس طرح ہمیں قرآن کی تلاوت کا اہتمام کرنا ہے. میرے محترم دوستو اور بزرگو، انہوں بولیں جہاز الیس رحمت اللہ علیہ کا نقل کرتے سن، جہاز الیس رحمت اللہ بولسن جو علامات زیارت کی عبادت منے کرو، علامات زیارت کی عبادت منے کرو، ایٹی عبادت علامات مجلس مدد بسا، علامات صحبت تھکا، علامات مجلس مدد بسا، یہ بہت ہی ضروری. ایبن ببھن ہمارے انچلے ببھن علاقے مدرسہ آسے، এই মাদ্রাসা গুলো হল দিনের দুর্গ। এই মাদ্রাসা যদি না থাকবে তো দিন থাকবে না, মাদ্রাসা না থাকতে এলেম থাকবে না, এলেম যদি না থাকে তাহলে জেহালতই জেহালত, মূর্খতা ছেয়ে যাবে। তখন মানুষ ইচ্ছা করলেও দিনের উপর চলতে পারবে না, জানেই না দিন কে চলবে কিভাবে। এজন্য ওলামাদের সাথে খুব সম্পর্ক রাখা, ওলামাদেরকে মহব্বত করা, ওলামাদের কাছে যেয়ে যেয়ে নিজের দিনকে শিখানো শিখা, আর মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখা, যাতে করে দুর্গের কিল্লা বাকি থাকে। তো সহযোগিতা করা, নিজের মাদ্রাসার সাথে জুড়ে থাকা এবং আওলাদদেরকে মাদ্রাসামুখী করা। এই এলেমের চর্চা যদি বাকি থাকে, এলেমের চর্চা বাকি থাকলে আমাদেরকে কেউ জাহালাতের মধ্যে আমাদেরকে ডুবাইতে পারবে না। কিন্তু যেহেতু বর্তমানে অধিকাংশ মানুষের মধ্যে থেকে এলেমের চর্চা উঠে গেছে, এলেমের চর্চা উঠে গেছে, কেন উঠে গেছে? এলেমের দ্বারা কোরআন হাদিস যে কথা বলছে, যে আমলের কথা বলছে, ওই আমলের দ্বারা যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, নবী যে সমস্ত খবর দিচ্ছেন, ওই একই না থাকার কারণে মানুষ এলেম থেকে নিজের মুখকে ফিরাই নিছে, তারা দুনিয়ার বিভিন্ন বিদ্যা তারা শিখতেছে। বিভিন্ন বিদ্যা শিখতেছে, কোরআন হাদিসের মধ্যে যে ওয়াদা, সে ওয়াদার মধ্যে ব্যাপারটা তার একই নাই, এই জন্য এখান থেকে তারা সরে যাইতেছে। দাওয়াতের মেহনতের দ্বারা, দাওয়াত আর তালিমের মেহনতের দ্বারা মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তালার ওই বান্দাদেরকে আল্লাহ তালার ওয়াদা ওইদের উপরে একিনকে ফিরে আনার জন্য মেহনত করা, কোশিশ করা, ওলামাদের দরবারে হাজিরি দিয়ে দিয়ে আমরা তাদেরকে মিন্নত সমাজত করে করে তাদেরকেও আমরা আল্লাহ রাস্তাতে নিয়ে আসি। কেন? ওলামারা হলেন নবীর নায়েব। নবী দুনিয়াতে আসছেন জাহালাতিকে দূর করার জন্য, মূর্খতাকে দাফন করার জন্য। নবী আসছে, মূর্খতা দাফন হয়েছে। ওলামারা যদি আমাদের সাথে যায়, তা আমাদের ভিতরে যে অজ্ঞতা যেটুকু আছে এইটুকু দূর হবে। আর যেহেতু আমরা গ্রামের পরে গ্রাম, পাড়ার পরে পাড়া চলতে থাকবো, ওই নূরে তাদের ভিতর থেকে জাহালাতই খতম হইতে থাকবে। তাদের কাছ থেকে আমরা কাছে পেয়ে, তাদেরকে কাছে পেয়ে তাদের কাছ থেকে আমরা জানতে পারবো, ফায়দা নিতে পারবো। এই জন্য তাদের যে বেশি প্রয়োজন হলো আমাদেরকে নিয়ে যাওয়া, তাদেরকে সাথে করে আমরা তাদেরকে সাথে করে নিয়ে যাব। তাদেরকে সাথে করে নিতে পারলে আমাদের লাভ। আর ওনার কাছে যে এলেম আছে, এই এলেম চায়, এই এলেম অনুযায়ী আমল করতে চায়, এরকম একটা মজমা তার সামনে থাকবে। তো তার এলেমের ফায়দা হয়ে গেল। মানুষের তো, সাধারণ মানুষের এই এলেম নিতে রাজি নাই, এলেম অনুযায়ী কোরআন হাদিসের আকামত অনুযায়ী চলতে রাজি নেই। কিন্তু উনি যদি আল্লাহর রাস্তাতে চলে যান কোন একটা জামাতের সাথে, তো কমপক্ষে একটা জামাত সে পাইল, 14-15 জন একটা জামাত পাইল, যারা এলেম অনুযায়ী আমল করার জন্য তৈয়ার। দৈনিক আবার তারা গাস্ট করে করে নতুন মানুষ আসতেছে, তারাও এলেম অনুযায়ী আমল করার জন্য তৈয়ার। তার এলেমের কাম শুরু হয়ে গেল, তার এলেমের সিলসিলা শুরু হয়ে গেল, তার নেকি ঠেকি লেগে যাবে। এই জন্য আর আল্লাহর রাস্তাতে যে আমল করার নেকি তো অনেক বেশি, শুধুমাত্র আল্লাহর রাস্তাতে আছে এই কারণে এর নেকির পরিমাণ অনেক বেশি। কত বেশি? যে কেউ যদি আল্লাহর রাস্তাতে যে কোরআনে কারিমের থেকে 1000 আয়াত তেলাওয়াত করে, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তার হাসর নবী সিদ্দিকীন শোহাদা সালেহীনদের সাথে করে দিবেন, বলে যে আমার তো খুব খুশি লাগতেছে এই মাজমার ওই সমস্ত লোকদের দেখে, যে যারা নাকি এখন থেকে আল্লাহ রাস্তাতে যাইতেছে, তারা যে আল্লাহ রাস্তাতে যে 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়ে দেয়। এইটা এই ফজিলতটা বাইতুল্লাহ পড়লো, বাইতুল্লাহ পড়ার মধ্যে এই ফজিলত নাই, মসজিদে নববীতে পড়ার মধ্যে এই ফজিলত নাই। এই ফজিলতটা তো শুধু আল্লাহ রাস্তাতে থাকার কারণে, আল্লাহ রাস্তাতে থাকার কারণে এই ফজিলত। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এই জন্য আমরা খুব এহতেমাম করব এলেমের ব্যাপারে, খুব সতর্ক থাকব, ওলামাদেরকে তাজিম করব, তাদের সাথে তাদের কাছ থেকে মাসলা মাসাইল জিজ্ঞেস করব। মাসলা মাসাইল অন্য কারো কাছে না, মাসলা মাসাইল আমরা ওলামাদের কাছে জিজ্ঞেস করব। মাসলা মাসাইল জিজ্ঞেস করার করতে করতে তাদের সাথে সম্পর্ক হবে, তারপরে তাদেরকে আমরা নিয়ে তাদের খেদমত করার নিয়ত করে, এরাদা করে তাদেরকে আমরা সাথে করে নিয়ে যাব। তাতে ওনার এলেম নেওয়ার জন্য একটা মজমা সেখানে পাবে, আর আমরাও তার সাথে উপকৃত হইতে পারবো আরো বিভিন্ন দিক দিয়ে। এই জন্য মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ওলামাদেরকেও তাদেরকে এই কামের সাথে জোড়ার জন্য চেষ্টা করব, মহব্বতের সাথে, একরামের সাথে। আর আল্লাহ রাস্তাতে যাওয়ার পরে আরেকটা আমল বহুত জরুরি, সেটা হলো আল্লাহ তাআলার জিকির। হযরত ইউসুফ ইলিয়াস রাহমাতুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার জিকিরটা হলো আল্লাহর সাথে সম্পর্ক পয়দা করার জরিয়া। এলেমটা হলো রাস্তা, জিকিরটা হলো নূর। রাস্তা আছে কিন্তু আলো নাই, অন্ধকার, সে তো এখানে পিছলে পড়েও যেতে পারে। আরে অন্ধকার হলে তো নিজের ঘরের দরজা জানালাও মানুষের মনে থাকে না। রাত্রে গভীর রাত্রে উঠছে, অন্ধকার ঘুমের থেকে ঘুম ভাঙছে, বাতি নাই, এখন ঘুমের কারণে ভুলে গেছে দরজা কোন দিকে, জানালা কোন দিকে, মাথায় মাথায় কুটা খাই দিয়েছে খালি। হ্যাঁ, আলো না থাকলে নিজের ঘরেও চলা যায় না। তো মেরে মোখতারা দোস্তার বুজুর্গ, এই যে আজকে এলেম যতখানি আছে এই অনুযায়ী আমল নাই। আমল কেন নাই? যে আল্লাহ তাআলার সাথে তাআল্লুকের অভাবের কারণে তার এলেমটাকে আমলের রাস্তা দেখাইতেছে না। এই জন্য জিকিরের দ্বারা নিজের ভিতরকে আলোকিত করা। কোরআনের ব্যাপারে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা কথা নকল করছিলেন, যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমাদের দিল যদি পাক থাকতো তাহলে কোরআন তেলাওয়াত করতে করতে তোমাদের পেট কখনোই ভরতো না। কারণ যে কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল থাকে, যদি কোরআন তেলাওয়াতের মশগুলিয়তের কারণে জিকির দোয়ার মধ্যে কিছু কমিয়ে হয়ে যায়, বলে যে সেই কমি আর কমে থাকে না, জিকির দোয়ার মধ্যে মশগুল যারা ছিল তাদের চেয়ে সে বেশি পায়। উত্তম জিকির হলো কোরআনে কারিমের তেলাওয়াত। উত্তম জিকির কি ভাই? উত্তম জিকির হলো কোরআনে কারিমের তেলাওয়াত। অনুরূপ ভাবে মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, ধ্যানের সাথে অন্যান্য জিকিরও করতে থাকা, যাতে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক পয়দা হয়। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যখন পয়দা হবে, তা আল্লাহ তাআলার ওয়াদা ওয়াইদের গুরুত্ব আমার দিলের মধ্যে বসবে। তখন এলেমের রাস্তায় আমি চলে আল্লাহ তাআলার দিকে অগ্রসর হইতে পারবো। মেরে মোস্তফা দস্তর বুজুর্গ, কোরআন তেলাওয়াতের মাধ্যমেও এবাদত করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবাদত করা, জিকির করা এবং অন্যান্য জিকিরের এহতেমাম করা, বিশেষ করে সকালে বিকালে তিন তসবি নামে আমাদের মাঝে যেটা পরিচিত আছে ওইটার এহতেমাম করা। এক তসবি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার, 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার সকালে, আবার এইভাবেই 100 বার বিকালে, এই তিন তসবির এহতেমাম আমরা করতে থাকবো, ধ্যানের সাথে করব। গাফলতির সাথে যেন না হওয়ার চেষ্টা করো, ধ্যানের সাথে ওযুর সাথে করার জন্য। মেরে মহতরাম দস্তর বুজুর্গ, আরো জরুরি জিনিস যেটা সেটা হলো আজকারে মসনুনা, আদিয়ায়ে মসনুনা, এগুলোর খুব এহতেমাম করা। কারণ দোয়ায়ে মসনুনা যেগুলো আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত সাবেক দোয়া, বিভিন্ন জায়গাতে দোয়া, এই দোয়া তো নবী পড়ছেন, এটা কবুল হয়ে গেছে। কবুল হওয়া দোয়ার মধ্যে কবুলিয়াতের রাস্তা জানা আছে, সে কোন রাস্তাতে কবুল হয়েছে এটা তার জানা আছে, ওই আসর আছে। এই জন্য মেরে মহতরাম দোস্তের বুজুর্গ, তালাশ করে করে দোয়ায়ে মসনুনা যত আছে সবগুলোকে খুব ইয়াদ করব, খুব মুখাস্ত করব। আর যেখানে যেটা পড়ার এখানে এটা পড়বো, এমন কোন হালাত নাই যেখানে নবীর পক্ষ থেকে কোন দোয়া প্রমাণিত নাই, এই সব জায়গার মধ্যে ওই দোয়া গুলো আমরা করবো। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আজকারে মসনুনার এহতেমাম করব, দোয়ায়ে মসনুনার এহতেমাম করব, কোরআনে কারিমের তেলাওয়াতের এহতেমাম করব, এবং এই আমলগুলো আল্লাহ রাস্তাতে জেয়ে করব। আল্লাহ রাস্তাতে জেয়ে করার কারণে এই আমলের শক্তি অনেক বেড়ে যাবে। নিজে নিজে ঘরে বসে যদি করি তাহলে শক্তি নাকি পাওয়া যাবে, একা একা করছি। আর আল্লাহ রাস্তাতে যদি আমলের মধ্যে থাকি আর আমলের দাওয়াত দিতে যদি আমলের মধ্যে থাকি, তা হাজারো মানুষ এই দিকে আকৃষ্ট হবে, তখন আমার আমল দেখে দেখে তারাও আমল শুরু করবে, মোতাদ্দি হয়ে গেল, তখন একজনে হাজার জনের নেকি আমল নেকি তার আমল নামাতে আসতে থাকবে। এই জন্য কি আল্লাহর রাস্তাতে যাব তো ইনশাআল্লাহ, যে আমলের দ্বারা, এই সমস্ত আমলের দ্বারা, দাওয়াতের মেহনত, নামাজের এহতেমাম, তালিমের মেহনত এবং জিকির তেলাওয়াত তাসবিহাত দোয়ার মেহনতের দ্বারা আমাদের অক্ষকে আমরা কিমতি বানাইতে থাকবো। এইটাকেই জিন্দা করার জন্য, এইটাকেই সারা দুনিয়াতে ছড়ানোর জন্য আমাদের আল্লাহ রাস্তাতে যাওয়া, আমাদের গাফলাতের সাথে সময় যেন না কাটে। আগর ইন আমাল ওর অজকার কে জরিয়ে আল্লাহ কি জাতকে সাথে তাআল্লুক কবি কর লিয়া, কিউকি জিতনে বন্দো কে দরমিয়ান কে ফিতনে হ্যায় আর জিতনা এক দুসরে কে হুকুক কি পামালি হ্যায় ও আল্লাহ সে বেতাল্লুকি কি ওজহ সে হ্যায়। ফরমায়া মান আসলাহা মা বাইনহু ওয়া বাইন আল্লাহ আসলাহা আল্লাহু বিমা বাইনহু ওয়া বাইন খালকিহি, জো আপনি আল্লাহ কে দরমিয়ান কে মামলে কো দুরুস্ত কর লে, আল্লাহ উসকে মখলুক কে দরমিয়ান কে তাআল্লুকাত কো ওয়া মামলাত কো দুরুস্ত ফরমা দেতে হ্যায়। ইসলিয়ে সবসে আহমিয়ত ওর সবসে বড়ি জিম্মেদারি হুকুকুল ইবাদ কি হ্যায়, আপনে ঘর সে লেকর আলম কে বসনে ওয়ালে ইনসানো তক জিসকা হামারে জিম্মে জো হক হ্যায় উস হক কো ইয়াহ আদা কর দেন। ওরনা মেরে দোস্তো বুজুর্গো আজিজো, اللہ تعالیٰ اپنا حق جس کے لیے چاہیں گے معاف کر دیں گے, لیکن بندوں کے حقوق کی اللہ کے ہاں معافی نہیں ہے. بندوں کا حق بندوں ہی سے معاف کرایا جائے گا. قیامت میں حدیث میں آتا ہے کہ ایک آدمی ڈھیر لے کر آئے گا عبادات کا, ذکر و تلاوت کا, حج اور عمروں کا, لیکن حق والے آئیں گے کہ اس نے ہمارا خون بہایا, اس نے ہمیں ذلیل کیا, اس نے ہمارے چاٹا مارا, اس نے فنا کو گالی دی. ان سارے حقوق والوں کو اس عابد کے سارے اعمال دے دیے جائیں گے, پھر بھی ان کا حق پورا نہ ہوگا تو ان حقوق والوں کے گناہ اس عابد پر ڈالے جائیں گے. روایت میں ہے ثم طرح فی النار, پھر اس کو جہنم میں پھینک دیا جائے گا. اس لیے حقوق کی ادائیگی, حقوق العباد کی ادائیگی یہ انتہائی اہم اور ضروری ہے, ورنہ حق والے اس عابد کی ساری عبادتیں ایسے لے اڑیں گے جیسے ساری عبادتیں انہی کے لیے کی گئی ہیں. اس لیے میرے بزرگ دوستو عزیزوں, اللہ کے راستے میں نکل کر ہمیں اس کی مشق کرنی ہے کہ ہمارے اخلاق درست ہو جائیں. اس اخلاق کی درستگی کے لیے سب سے بنیادی سبب, سب سے بنیادی سبب اللہ کے راستے میں نکل کر اجنبی لوگوں کی خدمت کرنا ہے. اگر اجنبیوں کی خدمت کر لی تو اپنوں کا حق ادا کرنا آسان ہو جائے گا. آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا تھا اقسم من الجون سے, یا اقسم اغزم غیر قوم کے احسن خلقک, کہ اے اقسم اللہ کے راستے میں نکلو اپنی قوم کے علاوہ کے ساتھ, اس سے تمہارے اخلاق اچھے ہو جائیں گے, تم قوم باعزت ہو جاؤ گے. میرے بزرگ دوستو عزیزو, اللہ کے راستے میں نکل کر اجنبی لوگوں کی خدمت کرنے سے ہمارے اندر حقوق کی ادائیگی کی استعداد پیدا ہوگی اور خدمت سے تواضع پیدا ہوتی ہے. یہ خدمت اپنی تربیت کے لیے ہے, محض جماعت کی ضرورت کے لیے نہیں ہے, بلکہ خدمت اپنی تربیت کے لیے ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم کی اتنے عالی شان اور عالی مرتبہ ہونے کے باوجود آپ صلی اللہ علیہ وسلم صحابہ کے ساتھ خدمت کے لیے اپنے آپ کو خود پیش کرتے, بلکہ آپ جنگل سے لکڑیاں چننے چلے گئے, کھانا کون پکائے گا, بکری کون کاٹے گا, یہ سارے کام تقسیم ہو گئے صحابہ پر. آپ صلی اللہ علیہ وسلم فرمایا کہ لکڑیاں میں چن کر لاؤں گا. میرے دوستو عزیز بزرگو, ہمیں اللہ کے راستے میں نکل کر اپنے آپ کو خدمت کے ذریعے اپنے آپ کو اللہ کے قریب کرنا ہے, کیونکہ حدیث میں آتا ہے اللہ کا تعلق بندے سے, بندے کا تعلق اللہ سے, اللہ کا تعلق بندے سے, بندے کا تعلق اللہ سے اس وقت تک باقی رہتا ہے جب تک یہ دوسروں سے خدمت نہیں لیتا. اپنی ضروریات خود پوری کریں اور کمزوروں کے ضعیفوں کے کام آئیں. یہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کا مزاج اور آپ کا طریقہ تھا. آپ صلی اللہ علیہ وسلم نے بازار سے پاجامہ خریدا, ایک صحابی نے عرض کیا میں گھر پہنچا دوں, فرمایا جس کا سامان ہے وہ خود اٹھانے کا حقدار ہے. آپ صلی اللہ علیہ وسلم مسجد نبوی کی تعمیر میں پتھر خود اٹھا رہے تھے, صحابہ نے عرض کیا ہم اٹھا لیں, فرمایا کہ جس اجر کی تمہیں ضرورت ہے مجھے بھی اس کی ضرورت ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم آپ اپنے دو صحابہ کے ساتھ سواری پر باری باری سوار ہوتے تھے, کیونکہ اللہ کے راستے میں نکلنا اتنا اہم سمجھا جاتا تھا کہ سواری کی قلت کی وجہ سے بھی صحابہ نے اللہ کے راستے میں نکلنے میں تاخیر نہیں کی ہے. ایک ایک سواری پر تین تین آدمی باری باری سوار ہوتے تھے. حضور اکرم صلی اللہ علیہ وسلم اپنی باری میں پیدل چلتے تھے. صحابہ نے عرض کیا آپ سوار رہیے, آپ کی طرف سے ہم پیدل چلیں گے. آپ نے فرمایا میں تم سے زیادہ مضبوط ہوں, اور جس طرح پیدل چلنے میں تمہیں اللہ سے اجر کی امید ہے, مجھے بھی اللہ کے راستے میں پیدل چلنے سے اللہ سے اجر کی امید ہے. اس لیے میرے دوستو عزیزو, ہمیں اللہ کے راستے میں نکل کر اپنے آپ کو خدمت کے لیے خود پیش کرنا ہے. کسی کام کو اپنی حیثیت سے نیچا نہ سمجھیں, بلکہ سارے کام ہماری حیثیت سے بہت اونچے ہیں, کیونکہ اعمال خدمت اعمال نبوت ہیں, اعمال دعوت اعمال نبوت ہیں. ہمیں اللہ کے راستے میں نکل کر خدمت کے ذریعے اپنے اندر تواضع پیدا کرنے کی مشق کرنی ہے. تو بولیں جا سب سے ضروری جنس جیتا تر مدد ہلو نجر اخلاق, اخلاق کے درست کرا. বর্তমানে যে সারা দুনিয়াতে একজন আর একজনের হক নষ্ট করতেছে, জুলুম করতেছে, মাহরুম করতেছে, বঞ্চিত করতেছে, এটা আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে, আল্লাহ তাআলার সাথে তাল্লুক না থাকার কারণে এর পরিণতি সে বুঝতে পারতেছে না, এর পরে খারাপ ফলাফলকে সে বুঝতে পারতেছে না. যখন নাকি আমরা আল্লাহর রাস্তাতে যাব, আল্লাহর রাস্তাতে যাওয়ার পরে যখন নাকি আর একজনের জামাতের খেদমত করতে থাকবো, সাথীদের খেদমত করতে থাকবো, তখন আমার মধ্যে বান্দার হকের ব্যাপারে গুরুত্বতা যেটা, এটা আমার অন্তরে বসবে, আমার ভিতরে আসবে, এই গুরুত্ব না থাকার কারণে বান্দার হককে আমরা নষ্ট করে দিতেছি, নিজের ঘর থেকে শুরু করে একেবারে দুনিয়ার শেষ প্রান্তের লোকটা পর্যন্ত, যে কারোই হকের কোন পরোয়া আমরা করতেছি না। তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, যখন নাকি আমরা আল্লাহর রাস্তাতে যেয়ে আমি জামাতের খেদমত করতে থাকবো, দুর্বল সাথী তার খেদমত করতে থাকবো, অপরিচিত জনের খেদমত করতে থাকবো, তখন আমার আখলাকের মধ্যে একটা জীবন ফিরে পাবে। তখন আমার অতীতের যে সমস্ত হক গুলো আমি নষ্ট করছি ওই ব্যাপার আমার ভিতরে পেরেশানি পয়দা হবে। দুনিয়ার পাওনা লেনদেনের হক যেটা আছে, পাওনা দেনের যেটা আছে, এই দুনিয়াতেই শোধ করে যাওয়া উচিত। আখেরাতে এটা বড় কঠিন হয়ে যাবে, আখেরাতে এটা বড় কঠিন হয়ে যাবে, কারণ অনেক মানুষ নেকির পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসবে, কিন্তু দুনিয়াতে তার পাওনা দাতের পাওনাকে সে শোধ করা যায় নাই। তো আল্লাহ তাআলা নিজের হক যেটা, এটা তো আল্লাহ তাআলা যার জন্য চাইবেন মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক যেটা, বান্দার হক যেটা, বান্দার হককে আল্লাহ তাআলা মাফ করবেন না। যার কাছে তার পাওনা ছিল তার কাছ থেকে আল্লাহ তাআলা অবশ্যই উসুল করে দিবেন। দেখা যাবে অনেক মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসছিল, কিন্তু সে তাদেরকে দুনিয়াতে বঞ্চিত করে গেছে, অপমান করে গেছে, জলিল করে গেছে, তাদের ওই প্রতিশোধ দিতে দিতে তারা তাদের নেকি তারা নিয়ে যাবে, মনে হবে যে এই লোকটা দুনিয়াতে নেকি কামাই করছিলই তাদের জন্য, আর এই লোকটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এই আবেদকে, এই আমলকারীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এই জন্য আমরা বান্দার হকের ব্যাপারে খুব সতর্ক থাকি, বলে যে আমি যখন আল্লাহর রাস্তাতে যেয়ে আল্লাহর সাথে আমার সম্পর্ককে ঠিক করব, ইমানের মেহনতের মাধ্যমে, আমল সহি করার মেহনতের মাধ্যমে, জিকিরের দ্বারা জুলুমকে খতম করে, জিকিরের দ্বারা নিজের ভিতর নূর আনায়ন করার মাধ্যমে, আর দোয়া মাসনুনা কোরআন তেলাওয়াতের মাধ্যমে যখন আমি মেহনত করতে থাকবো, আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক হবে। আর হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার সাথে আর তার আল্লাহর সাথে সম্পর্ককে ঠিক করে নিল, আল্লাহ তাআলা তার সাথে আর বান্দার সাথে সম্পর্ক যেটা আছে এটা আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। হ্যাঁ, তখন আমি আর একদিন স্থির থাকতে পারবো না, যমক আমার কাছে এটা পাবে ওটা যে আদায় করার জন্য ব্যস্ত হয়ে যাব, ওটা আদায় না করবার জন্য স্বস্তিতে বসতে পারবো না। হ্যাঁ, মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, খেদমত করার জন্য চেষ্টা করব, খেদমত নেওয়ার জন্য কোন চেষ্টা যেন না করি। হ্যাঁ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক অতদিন পর্যন্ত, অত সময় পর্যন্ত এটা অব্যাহত থাকে, অক্ষুণ্ণ থাকে, যত সময় পর্যন্ত সে আরেকজনের কাছ থেকে খেদমত না নেয়, নিজের ব্যাপারে কোনো খেদমত না নেয়, এত সময় পর্যন্ত আল্লাহর সাথে তার সম্পর্কটা ঠিক থাকে। যখন আরেকজনের খেদমত দিল, নেওয়া শুরু করে দিল, তখন আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক থাকবে না। এই জন্য জামাতের খেদমত করা, আর জামাতের খেদমত যেটা, এটা জামাতের জরুরতের কারণে না, যে কেউ একে তো খেদমত করতে হবে, না হলে জামাত চলবে কেমনে, এদের খাওয়ার কি হবে, এদের করা কেমন, না এই জন্য না, জামাতের খেদমত করা হলো নিজের তরবিয়তের জন্য, নিজের তরবিয়তের জন্য জামাতের খেদমত করা। যে খেদমত করবে আল্লাহ তাআলা তার গাইবি তরবিয়ত করবে, তার ভিতরে থেকে অহংকার দূর হয়ে যাবে, তার ভিতরে তাওয়াজ্জু পয়দা হবে, তার ভিতরে নম্রতা আসবে। আর নিজের তরবিয়তের জন্য খেদমত করা। এক সাহাবী হযরত আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আকসাম, তুমি অপরিচিত লোকদের সাথে জামাতে যাও, আল্লাহ রাস্তাতে যখন যাও তখন অপরিচিত লোকদের সাথে যেও, তোমার আখলাক দুরুস্ত হয়ে যাবে। অজানা অচেনা অপরিচিত লোকদের সাথে যাওয়া, এটা আখলাক দুরুস্ত হয়ে যায়, এটা আখলাক পুরো হয়ে যায়, আখলাক দুরুস্ত হয়ে যায়। এই জন্য মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, আমরা জামাতে যেয়ে খুব খেদমত করবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আমার তোমার সম্বন্ধে কে অবগত না, আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সবচেয়ে বড় মর্যাদাশালী, বড় মর্তবালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় তো দূরের কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমতুল্য কেউ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমতটাকে সবচেয়ে আগ্রহের সাথে খেদমতটাকে গ্রহণ করতেন। এক সফরে গেছেন, এক সফরে যাওয়ার পরে রাস্তার মধ্যে অবস্থান করতেছে, সেখানে রান্না বান্না করতে হবে, মশওয়ারা হলো কে রান্না করবে, কে পানি আনবে, কে কি করবে, এটার মশওয়ারা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ব্যাপারে ফয়সালা দিলেন, কিন্তু সবচেয়ে কঠিন কাম ওই পাহাড়ে জঙ্গলে মরুভূমি পার হয়ে যে খড়ি টুকাই আনা, খড়ি কুড়াই আনা, এটা ছিল ওই জমানার সবচেয়ে কঠিন কাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা আমার জিম্মায়, খেদমত তো নিজের জন্যে, খেদমত কিসের জন্য? নিজের প্রয়োজনে খেদমত করতে হবে, নিজের তরবিয়তের জন্য খেদমত করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ হইতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর আনতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে পাথর আনতেছেন। সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আনার দরকার? আপনার তো কোনো দরকার নাই, আমরাই তো আনতেছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মসজিদ নির্মাণে শরীক হয়ে, পাথর আনার কাজে শরীক হয়ে যে নেকির আশা তোমরা করতেছো, ওই নেকিটার আমারও দরকার, ওই নেকিটার আমারও দরকার। সফরে যাইতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময় সফরে যাওয়া তো সহজ ছিল না, যে প্রত্যেকে যার যার উট ঘোড়া নিয়ে চললো না, উট ঘোড়ার স্বল্পতা অভাবযুক্ত মুসলমানদের জীবনের অংশ ছিল। কোন কোন সময় এক একটা উটের মধ্যে তিনজনের তিনজনের ভাগ, একজন চলতেছে দুইজন হাঁটতেছে, দুইজন চলতেছে একজন হাঁটতেছে। এক সফরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক উটের ভাগে তিনজন ছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের লাগাম ধরে হাঁটতেছেন, উটের লাগাম ধরে হাঁটতেছেন। সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহরবানি করে উটে সওয়ার হন, আমি হাঁটি, আমি উটের লাগাম ধরে হাঁটি। বলে যে তুমি উটের লাগাম ধরে হাঁটতে হাঁটতে যেই নেকির আশায় তুমি হাত পায়দল চলতে চাইতেছো, ওই নেকিটার আমারও দরকার, আমি ওই নেকির আশায় পায়দল চলতেছি আল্লাহর রাস্তাতে, হ্যাঁ আমি ওই নেকির আশায় চলতেছি। আর দেখো আমি তোমার চেয়ে, তুমি আমার চেয়ে বেশি শক্তিশালী না, আমি তোমার চেয়ে বেশি দুর্বল না। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেছেন, কিছু সামান কিনছেন। এক সাহাবী দৌড়ে আসছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দেন, আমি তো গরিব, আমি এটাকে বাড়িতে পৌঁছাই দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার সামান সেই হলো সবচেয়ে বেশি যোগ্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মেরে মহতরম দোস্ত বুজুর্গ খেদমত করার জন্য ব্যস্ত ছিলেন, খেদমত পাওয়ার জন্য এতক্ষণে ব্যস্ত থাকতেন না। কারণ যখন নাকি কার্তিকে খেদমত করার আশায় কাউকে ডাকে, কাউরে দিয়ে খেদমত শুরু করায়, আল্লাহর সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। মেরে মহতরম দোস্ত বুজুর্গ খেদমত করবো, আর সবচেয়ে অজানা লোক জামাতের মধ্যে অপরিচিত যে তার খেদমত করবো, এদের নিজের তরবিয়তের জন্যে, নিজের ভালোর জন্যে, নিজের জীবনকে ইসলামী তরিকায় পদ্ধতিতে গড়ার জন্য আমি খেদমত করব, জামাতের প্রয়োজনে না, নিজের প্রয়োজনে খেদমত করব, করব তো ইনশাআল্লাহ ভাই। হাদিস মে আতা হে, আদনা রিয়াবি শিরক হে, ইস কাম পর ইস্তিকামত কে লিয়ে ইখলাস ও ইলাহিয়ত শর্ত হে। আল্লাহ তাআলা কে ইয়াহ শিরক কি কোই গুঞ্জায়েশ নাহি হে। اگر یہ عمل اللہ کی رضا کے لیے ہے، اگر یہ محنت اللہ کے لیے ہے، حدیث میں آتا ہے مخلصین کی علامت یہ ہے کہ اگر وہ غائب ہو جائیں تو ان کو کوئی تلاش نہ کرے، اور اگر وہ حاضر ہو جائیں تو ان کی کوئی پرواہ نہ کرے۔ صحابہ کرام سب سے زیادہ کوشش کی کرتے تھے کہ ان کا عمل صرف اللہ کی رضا کے لیے ہو، اس لیے کہ جب مخلصین ہوتے ہیں وہ کسی کی تنقید کی پرواہ نہیں کرتے، اور مخلصین کسی کی تعریف سے خوش نہیں ہوتے۔ اس لیے ہمیں اللہ سے رو رو کر اخلاص کو مانگنا ہے، کیونکہ کوئی عمل کتنا بھی بڑا کیوں نہ ہو، وہ اخلاص کے بغیر اللہ کے یہاں قبول نہیں ہے۔ حدیث میں آتا ہے ادنا ریا بھی شرک ہے، اللہ کے غیر کے لیے، اللہ کے غیر کا ادنا خیال بھی آنا عمل میں، یہ اس کے عمل کو شرک بنا دیتا ہے۔ اس لیے ہمیں اللہ سے رو رو کر اخلاص کو مانگنا ہے۔ اور میرے محترم دوستو عزیزو، اسی کے ساتھ ساتھ ایک ہے اخلاص، ایک ہے استخلاص، کہ اس کام کو کام کا ہو کر کیا جائے، اس کام کو کام کا ہو کر کریں، ہم اس کام کے ہو کر اللہ کے لیے اس کام کو کریں، یعنی اس کام کے کرنے میں خاص طور پر ان چیزوں سے بچیں جو اس کام کے مزاج کے منافی ہیں۔ نکلنے کے زمانے میں خاص طور سے ہمیں اختلافی باتوں سے، سیاسی باتوں سے اور فتنے کی باتوں سے اپنے آپ کو بچانا ہے۔ تین کاموں کے اندر ہمارا وقت گزرے، دعوت میں، عبادت میں اور تعلیم میں۔ دعوت، عبادت، تعلیم، یہ تین کام ہی اصل بنیادی کام ہیں۔ فرماتے ہیں عمر رضی اللہ تعالی عنہ، اگر دنیا میں یہ تین کام نہ ہوتے، اللہ کے راستے میں پھرنا، اللہ کی زمین پر لمبے لمبے سجدے کرنا، اور علم کے حلقوں میں بیٹھ کر علم کی باتوں کو چن چن کر اندر پیدا کرنا، اگر یہ تین کام نہ ہوتے میں دنیا میں رہنا پسند نہ کرتا۔ اس لیے اپنے آپ کو ہمیں لا یعنی باتوں سے بہت بچانا ہے۔ یا ہمارا وقت دعوت میں، یا عبادت میں، یا تعلیم میں، سیکھنے سکھلانے میں رہے، اس کے علاوہ اور کوئی کام دنیا میں کرنے کا نہیں ہے۔ তোমার ফরমা রে আগে এই তিন কাম দুনিয়া মে না হতে তো মে দুনিয়া মে রহনা পছন্দ না করতা। পহলা কাম আল্লাহ কে রাস্তে মে ফিরনা, দূসরা কাম ইবাদত, তীসরা কাম ইলম কি মজলিসে ওর উলামা কি মজালিস সে ইস্তিফাদা। ইসলিয়ে হমে আপনে আপকো ইন তিন কামো মে না মশগুল রাখনা হে। লা ইয়ানি বাতে হরগিজ না করেন, ইখতিলাফি মাসাইল মে হরগিজ না পড়েন, ওর সিয়াসি বাতে হরগিজ না করেন, কিউকে আল্লাহ কে রাস্তে পে নিকল কর লা ইয়ানি বাতে ইয়ে বড়ে উঁচে দর্জে সে রোক দেতি হে। আপ আন্দাজা করেন সাহাবী উহুদ কে ময়দান মে শহীদ কিয়ে গয়ে, উনকা জনাজা কে ঘর পৌঁছায়া গয়া, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনকে ঘর তশরীফ লে গয়ে, উনকি ওয়ালিদা নে আপনে বেটে কে চেহারে সে মিট্টি পোঁছতে হুয়ে কাহা কি তুমি জন্নত মুবারক হো। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তশরীফ ফরমাতে, আপ উনকি ওয়ালিদা সে ফরমায়া তুমি ইসকো জন্নতি কেসে কহ দিয়া, তুমি কিয়া মালুম ইসনে আল্লাহ কে রাস্তে মে নিকল কর বেকার বাতে কি হো, ইসনে আল্লাহ কে রাস্তে মে নিকল কর লা ইয়ানি বাতে কি হো। ইসলিয়ে মেরে দোস্তো আজিজো ইয়ে বহুত আহম বাত হে জো মে আর্জ কর রাহা হুঁ। হম সমঝতে হ্যায় কি আমাল তো কবুল হতে রহেঙ্গে গীবতো মে, লা ইয়ানি বাতো মে, এক দূসরে পর তোহমতো মে ওর ইলজামাত মে, ইসি মে হামারা ওয়াক্ত গুজর জাতা হ্যায়। ইসলিয়ে আপনে আপনি জুবানো কো রোক লিয়া যাবে গীবত সে, আপনে আপ কো ইন তিন কামো কে না মশগুল রাখো, ইয়া ইনফিরাদি ইজতিমাঈ দাওয়াত মে, ইয়া ইবাদত মে, ইয়া জিক্র ও তিলাওয়াত ওর ইলম কে হাসিল করনে মে, ইনহি কামো কে আন্দর হামে আপনে আপ কো মশগুল রাখনা হ্যায়। বলেন যে ভাই সামান্য পরিমাণে রিয়া মানুষকে দেখানোর মনোভাব, যে মানুষ আমার ইবাদত বন্দেগী দেখুক, আমার বয়ানটার যে অবস্থা এটা দেখুক, রিয়া যেটা সামান্য রিয়া হলো শিরক, সামান্য রিয়াও শিরক, এই রিয়ার থেকে আমাদেরকে বাঁচতে হবে। রিয়া যদি হয় তা আল্লাহ তাআলার কাছে কোনো আমলেরই কোনো মূল্য নাই, যত বড় আমলই হোক না কেন, আমলকে শুধু আল্লাহ তাআলার জন্যই করতে হবে, আল্লাহ তাআলা খুশি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমল করতে হবে। আল্লাহর রাস্তাতে বের হয়ে এটার মশক করতে হবে যে আল্লাহ আমি আমল আল্লাহর জন্য করতেছি, মুখলেস এখলাসের সাথে করতেছি। এখলাস ওয়ালাকে মুখলেসিন কে হাদিসের মধ্যে আছে, মুখলেসিন হলো ওই লোকটা যে কোন সময় যদি অনুপস্থিত থাকে কেউ তাকে তালাশ করে না, তার প্রয়োজন কেউ মনে করে না, আর সে যদি উপস্থিত থাকে তাহলে তার দিকে কেউ কোনো তাকে কোনো গুরুত্ব সাথেও কেউ নেয় না, কিন্তু সে কাম করে যাইতেছে, সে কাম করে যাইতেছে, এটা হলো মুখলেসিন। মুখলেসিন যে তার প্রশংসা করলে সে কোনো আনন্দিত হয় না, কেউ তার ব্যাপারে মন্দ কোনো মন্তব্য করলেও সে কোনো দুঃখ প্রকাশ করে না, এই হলো মুখলেসিনের আলামত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রিয়ার থেকে হেফাজত করে ইখলাসের দৌলত আল্লাহ তাআলা নসিব করে। আমরা আল্লাহর রাস্তাতে যাইতেছি, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা খুব খেয়াল রাখবো যে আমি যেন আমাকে তিনটা আমলের মধ্যে পাই, অন্য কোনো আমলের মধ্যে না পাই। যেহেতু আমি দাওয়াতে দাওয়াত দিতেছি, চাই ইস্তেমাই দাওয়াত হোক অথবা ইনফারেদি দাওয়াত হোক, আমি দাওয়াত দিতেছি, নয়তো আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল আছি, নয়তো এলেম শিখার মধ্যে আল্লাহ জিকির তেলাওয়াত তাসবিহাতের মধ্যে আছি, এই তিন জিনিসের মধ্যে যেন আমি থাকি, তিনের বাইরে অন্য কোন জিনিসের মধ্যে যেন আমি ব্যস্ত না হয়ে যাই, অন্য কোন কথাবার্তা, অন্য কোন চিন্তা ফিকির, অন্য কোন জায়গায় উপস্থিতি যেন আমার না আমাকে না পাওয়া যায়, আমার না হয়। লায়ানি কথা, যে কথার কোন ইয়ে নাই, ফলাফল সুফল নাই, কোন সুফল নাই, বাজে কথা, অনর্থক কথাবার্তা, এইটা বিলকুল যেন আমাদের জবান থেকে বের না হয়, এইটার ব্যাপারে খুব সতর্ক থাকি। ইখতিলাফি কথা, যে কথার দ্বারা তর্কের সৃষ্টি হয় এইরকম কথাও বলবো না, এর থেকেও নিজেকে বাঁচায় রাখি। আর একটা হইলো রাজনীতির কথাবার্তার কোনো আলোচনা আমরা করব না। মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, এই সমস্ত কথা যদি কেউ আল্লাহর রাস্তাতে যেয়ে করে আল্লাহ তাআলা তার উপর খুব নারাজ হয়ে যান, তার পরিণতি করে ভয়াবহ। একজন সাহাবী, উনি শহীদ হয়ে গেছেন উহুদের যুদ্ধের সময়, মদিনাতে খবর পাইল, খবর পৌঁছল, ওনার মা খবর পাইলেন যে তার ছেলেটা শহীদ হয়ে গেছে, মা পাগলের মতো দৌড়ে আসলেন, দেখলেন যে চেহারার মধ্যে মাটি যদি জড়াই রয়েছে, ধুলোবালি জড়াই রয়েছে, নিজে হাতে নিজের সন্তানের চেহারাটাকে মুছলেন, মুছে বললে বলতেছেন তোমার জন্য জান্নাত মুবারক হোক, তোমার জন্য জান্নাত মুবারক হোক, একথা বলতেছেন, মা দোয়া করতেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আল্লাহর বান্দী, তুমি কিভাবে এই কথাটা বলতেছো? আরে এমনও তো হইতে পারে সে আল্লাহর রাস্তাতে যে অযথা কথা বলছে, কোন অযথা কথা বলছে, যেটার সাথে এই কামের কোন সম্পর্ক না, এরকম কোন কথা বলছে বা এরকম কোন কাম করছে। তো আল্লাহর নবী বুঝাইতে চাইতেছেন এটা, যে আল্লাহর রাস্তাতে যে অহেতুক কথাবার্তা, অনার্থক কথাবার্তা, এগুলো মানুষকে খায়রের থেকে মাহরুম করে দেয়, বঞ্চিত করে দেয়। এই জন্য আমরা সতর্ক থাকবো, এই সবই অহেতুক কথাবার্তা, চাই অনার্থক হোক, চাই পরস্পরের মধ্যে ঝগড়া লানাগের লাগানের হোক, অথবা কোন রাজনীতির কোন কথাবার্তা হোক, এর সাথে আখেরাতের কোন সম্পর্ক নাই, এর সাথে আবার কবর হাসরের কোন সম্পর্ক নাই, বরং আবার কবর হাসরকে বরবাদ করবে। আল্লাহ তাআলা করেন যে আল্লাহর রাস্তাতে বের হওয়ার পরে আমাদের জবানকে এই সমস্ত মন্দের থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ওই তিন আমলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মশগুল থাকার জন্য তৌফিক দিয়ে দেন। একটা হলো দাওয়াতের আমল, আর একটা হলো ইবাদতের আমল, আর একটা হলো দিন শিখার আমল, জিকির তেলাওয়াত তসবিহাতের আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দুনিয়াতে যদি এই তিন জিনিসের চর্চা না থাকতো, তো দুনিয়াতে আমার থাকাটা একেবারেই অপছন্দ হয়ে যেত, আমি দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে চাইতাম না। একটা হলো আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় সফর, আল্লাহ রাস্তার নকল হরকত, আর একটা হলো ইবাদতের মধ্যে মশগুলিয়ত, আর একটা হলো দিন শিখার চর্চা, যে দিন শিখা। এই তিন জিনিস যদি না থাকতো, তো দুনিয়াতে থাকার এক মিনিটের জন্য আমি দুনিয়াতে থাকতে চাইতাম না, এই দুনিয়ার থেকে আমি চলে যেতে চাই, অর্থাৎ দুনিয়ার থেকে আমি চলে যেতে চাইতাম। এই জন্য মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, এই তিনটা জিনিসকে আমরা খুব ভালো করে মনে রাখি এবং মস্ক করব, সফরের শুরু দিন থেকে নিয়ে শেষ পর্যন্ত মস্ক করব, যে আমি কোথায় কি করতেছি, দাওয়াত দিতেছি ইজতেমাই দাওয়াত অথবা ইনফরাদি দাওয়াতে আমি আছি। দুই নম্বর হলো যে আমি আল্লাহর ইবাদতের মধ্যে আছি, দাওয়াতে নাই কিন্তু ইবাদতের মধ্যে আছি। তিন নম্বর হলো দাওয়াতেও নাই ইবাদতেও নাই কিন্তু আমি দিন শিখতেছি, এলেম শিখতেছি, অথবা আল্লাহর জিকির করতেছি, অথবা তেলাওয়াত করতেছি, তসবিহাত আদায় করতেছি। এই তিন জিনিসের মধ্যে আমাকে রাখার জন্য আমি আমাকে নেকরান বানায় রাখবো, আমার দায়িত্ব আমি নেব। মেরে মুহতারাম দোস্তো বুজুর্গ, এইটা হইলো দুনিয়াতে থাকার মাকসাদ। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বোঝা যায় যে দুনিয়াতে থাকার মাকসাদই হলো এটা, মানুষ এই তিন কাম করবে। এভাবে নিজের উপর খেয়াল রাখবো না ইনশাআল্লাহ, কি বলেন ভাই? اللہ کے راستے میں نکلنے کا وقت یہ اپنے بننے کا یا بگڑنے کا ہے۔ حضرت فرماتے تھے جو اس راستے میں بگڑے گا وہ کہیں اور نہ بنے گا، اس لیے یہ راستہ یہ اللہ تعالی کی طرف سے بہت مؤثر راستہ ہے۔ اس راستے میں اپنے آپ کو ہمیں بنا اپنی اصلاح کے ارادے سے نکلنا ہے، دوسروں کی اصلاح کا ارادہ نہ کرنا، اس لیے کہ دوسروں کی اصلاح کا ارادہ روایتوں میں آتا ہے یہ تو اس کے اندر غصہ پیدا کرے گا کہ لوگ اس کی بات نہ مانیں گے، یا اسے مایوس کر دے گا لوگوں کے نہ ماننے کی وجہ سے۔ یہ کام اور یہ راستہ اپنی اصلاح کا ہے، جو اپنی اصلاح کے ارادے سے نکلے گا وہ صالح بنے گا، جو صالح بنے گا اللہ اس سے دوسروں کی اصلاح کا کام بھی لے لیں گے۔ جو صالح ہوتے ہیں وہی مصلح ہوتے ہیں، اس لیے اس راستے میں اپنی اصلاح کی غرض سے نکلیں۔ نکلنے کے زمانے میں خاص طور پر اپنے امیر کی اطاعت کے ساتھ چلیں، اس لیے کہ اطاعت کے بغیر نہ تربیت ہے نہ اجتماعیت ہے۔ اللہ تعالیٰ کی نصرت اور مدد اجتماعیت کے ساتھ ہے، اور اجتماعیت اطاعت کے ساتھ ہے۔ اپنے امیر کی اطاعت کے ساتھ چلیں، امیر اگرچہ مرتکب حرام بھی ہے، تب بھی اس کی اطاعت کرنی واجب ہے ان چیزوں میں جس میں وہ اللہ کے حکم کے مطابق حکم کرے۔ اس کے جو امیر جس بات کا حکم کرے، وہ حکم اگر اللہ کے حکم کے مطابق ہے تو اس پر عمل کرنا واجب ہے، اس لیے کہ اطاعت امیر کی اطاعت مامور کے ذمے ہے۔ جس نے امیر کی اطاعت کی اس نے اللہ کے رسول کی اطاعت کی، جس نے اللہ کے رسول کی اطاعت کی اس نے اللہ کی اطاعت کی۔ آپ صلی اللہ علیہ وسلم نے متعدد روایات میں اس طرح امت کو متوجہ کیا ہے کہ اپنے عمراء ذمہ داروں کی اطاعت کریں۔ ہر جماعت کے ساتھ امیر لگانا ضروری ہے تاکہ جماعت کا بندھن اور جماعت کی تربیت امیر کے ذریعے سے ہو۔ امیر کو چاہیے کہ اپنے ساتھیوں سے پوچھتا رہے، اپنے ساتھیوں سے رائے لیتا رہے۔ اس طرح ہمیں امیر کی اطاعت کے ساتھ چلنا ہے، اس لیے کہ اطاعت میں ہی اجتماعیت ہے اور اطاعت میں ہی تربیت ہے۔ میرے دوستو بزرگو عزیزو, میں نے عرض کیا سمجھتے تھے, امیر اگرچہ مرتکب حرام بھی ہے تب بھی ہمیں اس کی اطاعت اس لیے کرنی ہے, اللہ تعالیٰ کے عوامل کے مطابق اگر وہ حکم کرتا ہے تو ہمارے ذمہ اس کی اس لیے اطاعت ہے کہ وہ ہمارا امیر بنا دیا گیا ہے, اس لیے ہم اپنے ذمہ داروں کی اطاعت کے ساتھ چلیں. اس راستے میں نکلنے میں ہمیں اس کا خاص طور پر خیال کرنا پڑے گا کہ ہمارا کوئی چھوٹا بڑا عمل وہ امیر کی اجازت اور اس کی اطاعت کے بغیر, اس کے حکم کے بغیر نہ ہو. اس طرح ہم حس فرماتے تھے اطاعت کرنے والے بن جائیں گے, اطاعت کرنے والے بن جائیں گے اگر ان چیزوں میں امیر کی اطاعت کریں گے جس میں اس کا حکم اللہ کے حکم کے مطابق ہے. اس طرح ہمیں اپنے آپ کو اطاعت کے ساتھ اور اس راستے میں سنجیدگی کے ساتھ چلنا ہے. چلنے کے زمانے میں اپنی نظر کی بہت حفاظت کریں. حضرت فرماتے تھے نکلنے کے زمانے میں اگر دنیا کو محبت کی نظر سے دیکھا تو پہلے سے زیادہ دنیا کی محبت لے کر لوٹیں گے. صحابہ کرام دنیا کی چیزیں اپنی نظروں کو پھیرا کرتے تھے کیونکہ وہ ساری دنیا کے انسانوں کے دلوں کو اللہ کے غیر سے اللہ کی طرف پھیرنا چاہتے تھے. اس لیے سب سے پہلے اپنی نظروں کی حفاظت کرنی پڑے گی. اللہ کے راستے میں نکل کر اگر دنیا کی باتیں کی پہلے سے زیادہ دنیا کی محبت لے کر لوٹیں گے. میں نے عرض کیا کہ ہمارا سب سے زیادہ وقت انفرادی دعوت میں گزرے, ہم سفر کے دوران بھی دعوت دیتے ہوئے جائیں. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے سفر ہجرت میں ڈاکوؤں کا راستہ اختیار کیا سفر میں ڈاکوؤں کو دعوت دینے کے لیے, اور آپ نے دونوں ڈاکوؤں کو دعوت بھی دی اور وہ دونوں اسلام میں داخل ہوئے. آپ نے دعوت دے کر فرمایا کہ ہمارے پاس مدینہ منورہ آؤ. اس لیے میں تاکید سے عرض کرتا ہوں ساری جماعتوں کو, بیرون ملک کی تمام جماعتوں کو جو جہاں جائے وہاں دعوت دے کر عمل کے ماحول میں آنے کے لیے آمادہ کرے. یہ نہیں کہ دعوت دے کر وہاں چھوڑ دے بلکہ تشکیل عمل کے ماحول میں آنے کی کرے. حضرت فرماتے تھے دلی دوابا اور میوات یہ اصل کام کے علاقے ہیں, ہر ملک سے جماعتوں کو تیار کر کے اس ماحول میں بھیجا جائے تاکہ عمل کے ماحول سے عمل کے اصول اور عمل کے طریقوں کو سیکھ کر جائیں. آپ صلی اللہ علیہ وسلم نے ان ڈاکوں کو سفر ہجرت میں دعوت دی. ایک نہیں اس کے علاوہ بہت متعدد صحابہ کے واقعات ہیں کہ آپ صلی اللہ علیہ وسلم نے ان کو سفر میں دعوت دی اور جب اسلام قبول کر لیا انہوں نے تو آپ نے ان کو اپنے یہاں آنے کی دعوت دی. میرے بزرگ دوستو عزیزوں اس طرح ہمیں بھی دعوت دے کر عمل کے ماحول میں آنے کے لیے تیار کرنا ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے سفر ہجرت میں وہ راستے اختیار کیا جس میں خطرناک ڈاکو ہوتے تھے. اتنی اہمیت افرادی دعوت کی ہے کہ آپ کسی انسان کا درجہ اس سے کم نہیں سمجھتے تھے کہ آپ اس کو دعوت دیں. اس طرح ہمیں بھی اللہ کے راستے میں نکل کر ایک ایک فرد کو دعوت دینی ہے. ہم ٹرین میں یا بس میں اول تو اس راستے میں جہاں تک ہو سکے پیدل چلیں. اللہ کے راستے میں پیدل چلنا جہنم کی آگ کو حرام کر دیتا ہے. اسامہ رضی اللہ تعالیٰ کی جماعت کو ابو بکر صدیق رضی اللہ تعالیٰ مدینے سے باہر رخصت کرنے کے لیے چند قدم پیدل چل کر آئے. حضرت اسامہ نے عرض کیا آپ سوار ہو جائیے ورنہ میں نیچے اترتا ہوں. حضرت ابو بکر نے فرمایا اے اسامہ مجھے ہر قدم پر 700 نیکیاں مل رہی ہیں, ہر قدم پر 700 درجے بلند ہو رہے ہیں, ہر قدم پر 700 گنا معاف ہو رہے ہیں. ابو بکر کے کیا نقصان ہے اگر تمہاری جماعت کو روانہ کرنے پر ابو بکر کو یہ فضیلت اور یہ گناہ معاف ہو جائے اور یہ درجے بلند ہو جائیں. میرے دوستو عزیزو جماعت کو روانہ کرنے کی پیدل چلنے پر یہ فضیلت ہے تو جماعت کے اللہ کے راستے میں پیدل چلنے کی کیا فضیلت ہوگی. یہ صحیح صحابہ نے سنا کہ اللہ کے راستے میں پیدل چلنے پر جہنم کی آگ حرام کر دی جاتی ہے, سارے صحابہ سواریوں سے نیچے اتر گئے. اس طرح ہمیں جہاں تک ہو سکے اس راستے میں پیدل چلنا ہے. سب سے زیادہ اللہ کے غصے کو ٹھنڈا کرنے والے دو عمل ہیں, مسجدوں کو آباد کرنا اور اللہ کے راستے میں پیدل چلنا. اس پر اللہ تعالیٰ کی رحمت متوجہ ہوتی ہے. اس طرح جہاں تک ہو سکے ہماری جماعتیں گاؤں گاؤں بستی بستی پیدل کام کرتی ہوئی چلیں. اگر ٹرین یا بس میں سفر کر رہے ہیں تو ایک ایک کو دعوت دیں. ٹرینوں کے اندر بھی انفرادی ملاقاتیں کریں. ٹرین کے اندر اجتماعی تعلیم اس لیے نہیں کرنی چاہیے کہ ساتھی الگ الگ الگ الگ سیٹوں پر بکھرے ہوئے ہوتے ہیں اور تعلیم کے لیے حلقہ لگانا ہوتا ہے. ہمارے بعض ساتھی ٹرین کے مسافروں کو تنگ کرتے ہیں اور ان کے لیے راستے کو تنگ کر دے. حدیث میں آتا ہے جو دوسروں کے لیے راستے کو بند کریں گے یا جگہ کو تنگ کریں گے ان کی دین کی محنت اللہ کے یہاں قبول نہیں کی جائے گی. آپ نے فرمایا اپنے منادی سے اعلان کر دو جا کے صحابہ میں من قطع طریقا او ضیق منزلا فلا جہاد له, کہ اسے اس کی دین کی محنت کا اجر نہ ملے گا جو دوسروں کے لیے راستے کو بند کرے گا یا جگہ کو تنگ کرے گا. اس لیے میں تاکید سے عرض کرتا ہوں کہ تعلیم کے حلقے مساجد میں یا دوسرے مقامات پر کیے جائیں. البتہ ٹرین کے اندر ساتھیوں کو چاہیے جس کی جہاں سیٹ ہے وہ وہاں رہے اور اپنے آس پاس والوں کے انفرادی ملاقات کرے, انفرادی دعوت بھی دے اور دو دو آدمی آپس میں مل کر بھی تعلیم کر سکتے ہیں, لیکن حلقہ لگانا ٹرین کے اندر مناسب نہیں ہے. اس طرح ہمیں انفرادی دعوت دیتے ہوئے اور عبادات کرتے ہوئے سفر کرنا ہے. جہاں کا رخ بنا ہے وہاں جماعت پہنچیں, مسجد سے ابتدا کریں, سب سے پہلے سامان قرینے سے ایک طرف لگا دیں اور مقامی لوگوں کے ساتھ لے کر سب سے اہم کام مشورہ ہے. اس کام کی ساری بنیاد اجتماعی مشورے پر ہے. اس کام کی ساری بنیاد اجتماعی مشورے پر ہے. ہر اس عمل میں اللہ کی طرف سے خیر ہوگی جو عمل مشورے سے کیا جائے گا. اس لیے ذمہ دار کو چاہیے اپنے ساتھیوں سے رائے لے. ساتھیوں کو چاہیے کہ رائے دے کر فارغ ہو جائیں. اپنی رائے پر اڑنا یہ امت میں انتشار پیدا کرنا ہے. اپنی رائے پر اڑنا نہیں چاہیے بلکہ ذمہ دار کو رائے پیش کر دو. جس بارے میں ذمہ دار فیصلہ کر دے ساری جماعت مل کر اسی کو کرے. یہی صحابہ اکرام کا طریقہ تھا اور یہی صحابہ کی اجتماعیت کا اصل سبب تھا. اس طرح ذمہ دار کو چاہیے سب کو متوجہ کر کے بیٹھے. مقامی ذمہ داروں کو مشورے میں ضرور ساتھ لیں تاکہ ان کی رائے سے مقام پر کام کرنا آسان ہو جائے اور ان کے ذریعے سے ملاقاتوں میں رہبری ہو. متکلم اپنے ساتھی کو بناؤ اور مشورہ کر کے یہ طے کرو کس وقت ملاقاتیں کرنا مناسب ہے, کب لوگ گھروں پر فارغ ملتے ہیں. اس طرح ہمیں جماعتیں بنا کر مقامی ذمہ داروں کو رہبر لگا کر اپنا متکلم ساتھ لگا کر ہر ہر گھر پر ہر ہر فرد سے ملاقات کرنی ہے. میں عرض کر چکا ہوں کہ ہمارے جتنی بھی قسم کے گشت ہیں, تعلیمی گشت ہے, عمومی گشت ہے, خصوصی گشت ہے, وصولی گشت ہے, ان سارے گشتوں کے ذریعے امت کو مسجد سے جوڑنا مقصود ہے. میں نہیں کہتا تم کسی کو مجبور کرو مسجد میں آنے سے. جو آنے سے عذر کرے اس سے وہاں ضرور بات کرو, ضرور دعوت دو, لیکن یہ بات یاد رکھو کہ مسجد کے ماحول سے زیادہ مؤثر اور اس سے بہتر اور کوئی جگہ بات کرنے کی نہیں ہے. اس لیے ہمیں گشتوں کے ذریعے لوگوں کو اعمال مسجد سے جوڑنا ہے. ڈھائی گھنٹے کی محنت صرف دو لفظ ہیں, مسجد میں اعمال دعوت قائم کرتے ہوئے ہر ہر فرد سے ملاقات کر کے انہیں مسجد میں ان اعمال میں لا کر جوڑنا, یہ ڈھائی گھنٹے کی محنت کا خلاصہ ہے. یہ ڈھائی گھنٹے ابتدائی چیز ہے. ہمیں اپنی مساجد کو اس طرح 24 گھنٹے اعمال سے آباد رکھنا ہے. کچھ صبح کو وقت دیں گے, کچھ شام کو دیں گے, کچھ ظہر میں دیں گے, کچھ عصر میں دیں گے. جس مسلمان کے پاس صبح سے لے کر شام تک جو وقت فارغ ہے وہ وقت مسجد کو دے دے. اس طرح ہر ایمان والے کا وقت مسجد کے لیے درکار ہے. میں نے عرض کیا کہ ہماری جماعتیں اس طرح ہر جگہ جا کر کام کریں, ہر جگہ سے نقل جماعتیں بنا کر اللہ کے راستے میں نکالیں اور کوشش کریں کہ جو اس کام کے پرانے مدارس ہیں, یعنی اس کام کے پرانے مقامات ہیں, دلی اور دوابہ اور میوات, ان علاقوں میں ملکوں کی جماعتوں کو بھیجا جاوے تاکہ یہ پرانوں کی صحبت میں اور قربانی کی جگہ پر وقت لگا کر کام کے طریقوں کو اور کام کے مزاج کو سمجھیں. ہمیں اس طرح ہر جگہ سے جماعتیں بنا کر عمل کے ماحول میں اور پرانوں کے علاقوں میں بھیجنی ہیں. خاص طور پر ملکوں کی جماعتوں کو ہندوستان اور جو ہے پاکستان اور بنگلہ دیش, انہیں اہتمام سے ان علاقوں میں بھیجو تاکہ یہاں پرانوں کے ساتھ نکل کر یہ کام کے اصولوں کو بھی سمجھیں اور کام کے عملی طریقے کو دیکھ کر اس طریقے محنت کو اپنے اپنے ملکوں میں علاقوں میں لے کر جائیں. اس طرح ہمیں جماعتیں بنا کر اللہ کے راستے میں نکالنی ہے. اور رہا اپنی ضروریات, اپنی ضرورت کسی پر ظاہر نہ ہونے دو. خدمت کے ساتھ ہی پہلے طے کر دو تاکہ محلے کے لوگ یہ نہ سمجھیں کہ ان کی ضرورت ہمیں پوری کرنی ہے. ہمارا مقصد انہیں کام میں استعمال کرنا ہے, ضروریات اپنی خود پوری کریں. اس لیے جاتے ہی ایسا انتظام کر لو کھانے کا کہ آنے والے کو بتلا سکو کہ ہمارا کھانا بن رہا ہے. ہم کھانے کے لیے نہیں, کام کے لیے آئے ہیں. ہمیں مقامی لوگوں کو اپنے ساتھ لے کر محنت کی شکلیں بنانی ہیں اور محنت کا مشورہ کرنا ہے. اس طرح ہمیں ان سے یہ بھی پوچھو کہ کس نماز میں لوگ زیادہ ملیں گے اور کس وقت لوگ اپنے گھروں پر فارغ ملتے ہیں. اس طرح مقامی لوگوں کو ساتھ لے کر ملاقاتوں کی ترتیب بنائیں, ہر گھر پر ہر فرد سے ملاقات ہو اور ہر ایک کو دعوت دے کر مسجد کے ماحول میں لا کر بات سمجھائی جائے اور اللہ کے راستے میں نکلنے کے لیے آمادہ کیا جائے. بولن جی بھائی, এই আল্লাহ রাস্তাতে আমরা যাব যাইতেছি, আমাদেরকে জামাত বন্দি করা হয়েছে, আমাদের জামাতের মধ্যে সকল সকল জামাতের মধ্যেই একজন করে জিম্মাদার ঠিক করা হয়েছে. যেহেতু জিম্মাদার ঠিক করা হয়ে গেছে, আমাদের সকলের জন্য জরুরি হলো জিম্মাদারকে মানা. যদি সে ব্যক্তিগত ভাবে কোন গুনার মধ্যে গুনাও করে, তদুপরি তাকে মানতে হবে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার হুকুমের খেলাফ, শরিয়তের খেলাফ কোন ফয়সালা না করে. যদি শরিয়তের খেলাফ ফয়সালা না করে তারটা মানতে হবে, ব্যক্তিগতভাবে সে গুনাহগার হইলেও তারটা মানতে হবে, যেহেতু সে শরিয়তের খেলাফ কোনো হুকুম বলেন নাই. এর আগে একটা কথা বলতেছিলেন যে আমরা যে ওলামাদেরকে সাথে নিয়ে যাব, ওলামাদেরকে খেদমত করব, ওলামাদেরকে হাজির হব, ওলামাদের কাছে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব. কারণ হলো এই ইলম যেটা, এটা তো সাগরের মতো, সাগরের মধ্যে ঢেউ উঠতেছে, সাগরের থেকে বাষ্প হয়ে মেঘ উঠতেছে, এগুলো হলো ফারেক সুদা ওলামা, যারা মাদ্রাসা থেকে ফারেক হয়েছে, তারা হলো সাগরের ঢেউয়ের মতো, তারা হলো মেঘের মতো. তাদেরকে যখন আমার তাদের সাথে যখন আমাদের সম্পর্ক হবে, তাল্লুক হবে, তাদের কাছ থেকে আমরা দিন শিখতে পারবো, আর তাদের এলেমের দ্বারা তাদেরও ফায়দা হয়ে যাবে. তো মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, আমরা কি করব, জিম্মাদারকে খুব মানবো. যে জিম্মাদারকে মানলো, আল্লাহ নবী বলেন যে সেজন্য আমাকে মানলো, যে আমাকে সেজন্য আমাকে মানলো, যে আমাকে মানলো সে আল্লাহ তাআলাকে মানলো. এতখানি জরুরি জিনিস ওনার সব কাম, আমাদের ছোট বড় যা কিছু আছে, ব্যক্তিগত ইজতেমাই এনফেরাজি যা কিছু আছে, সব ওনার কাছ থেকে মশওয়ারা করে বা ওনার কাছে জিজ্ঞাসা করে করব, ওনার কাছে জিজ্ঞাসা করে করব, নিজে নিজে কোনো কাম করব না. কারণ আমিকে মানা ছাড়া নিজের কোনো তরবিয়ত হবে না, নিজের কোনো পরিবর্তন হবে না. আর আমিরকে যদি জামাতের সাথীরা না মানে, তাহলে ওখানে কোনো ইজতেমাইয়াত থাকবে না. ইজতেমাইয়াত যদি না থাকে, আল্লাহ তাআলার কোনো সাহায্য মদত থাকবে না. হ্যাঁ, ইজতেমাইয়াতের উপর নির্ভর করতেছে আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহর মদত, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আর বরকত নির্ভর করতেছে ইজতেমাইয়াতের উপরে, আর ইজতেমাইয়াত নির্ভর করতেছে আমিরের ইতাআতের উপরে. সুতরাং আমরা এখান থেকে যে সফর করব, এই সফর করার সময় দাওয়াত দিতে থাকব, এমন না যে আমাদের রোগ হয়েছে ওই জায়গায় ওইখানে যে আমরা কান শুনব না, সফরের সময় আমরা দাওয়াত দিতে থাকব. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পথে যখন নাকি মদিনাতে হিজরত করতেছিলেন, তখন ইচ্ছাকৃত ভাবে ওই রাস্তা দিয়ে গেছেন যে রাস্তায় গেলে ডাকাতের কবলে পড়ে, জানে মারে মাল টাল নিয়ে যায়, ইচ্ছা করে ওই রাস্তা দিয়ে গেছেন. কেন ওখান থেকে গেছেন? এই জন্য যে ওখানে কিছু মানুষ আছে, অন্য রাস্তায় লোকজন নাই, ওই মানুষগুলো যদিও বা ডাকাত, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দাওয়াতের এই জরুরি জিনিসটাকে, এই হকটাকে আদায় করার জন্য ডাকাত থাকা রাস্তাকে অবলম্বন করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের দ্বারা তারা দুইজন বড় বড় ডাকাত তারা মুসলমান ইসলাম কবুল করছেন. এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলছে যে তোমরাও আসো মদিনাতে, দারে হিজরত যেটা যেটা সকল মুসলমানদের যাওয়ার কথা, তোমরাও এখানে আসো. এই জন্য দাওয়াত তো অপেক্ষা করবো না, এখন থেকেই দাওয়াত শুরু করবো. আমি আগেই আরজ করছি যে আমাদের অধিকাংশ সময়টার জন্য ইজতেমাই ইনফিরাদি দাওয়াতের মধ্যে কাটে, ইজতেমাই দাওয়াত তো খুব কম, ইনফিরাদি দাওয়াতের মধ্যে কাটে. অমুমি গাছ, খুসুসি গাছ, তাশকিলি গাছ, তালিমি গাছ, উসুলি গাছ, এই সমস্ত গাছের মধ্যেই যেন আমাদের অধিকাংশ সময় কাটে. ভিতরে পরিবর্তন যেটা, এটা তো দাওয়াতের দ্বারা হবে. এই জন্য মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, দাওয়াতকে ওই রুখে পৌঁছা পর্যন্ত অপেক্ষা করবো না, বরং যাইতে যাইতে দাওয়াত দিব. তবে হ্যাঁ, আমরা যখন ট্রেনে বাসে সফর করবো, তখন তালিমে হালকা করবো না. কারণ ওইখানে হলো যার যার বসার সিট আলাদা, একটু জায়গা থাকে চলাফেরা, আর তালিমের জন্য হলো জরুরি হালকা বানানো. হালকা বানাইতে গেলে আরেকজনের রাস্তা বন্ধ হবে. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি অপরের রাস্তাকে আরেকজনের রাস্তাকে বন্ধ করে দিল অথবা একটু সংকীর্ণ করে দিল, আল্লাহ তাআলা তার কোনো আমলের আজর আল্লাহ তাআলা তাকে দেবেন না. এই জন্য চলার পথে মুসাফিরদের, পথিকদের, যাত্রীদের সুযোগ সুবিধা যেটা, এটা আমরা লক্ষ্য করব। এটা আমরা লক্ষ্য করবো যে আমার কারণে কোন যাত্রীর পাওনা সুযোগ যেটা, ওটার থেকে সেজন্য বঞ্চিত না হয়, এটা খুব লক্ষ্য করব। হ্যাঁ, ওইখানে ইনফিনিটি দাওয়াত দেওয়া যেতে পারে, বা পাশে দুজন বসা আছে তারা নিজেদের মধ্যে তালিম করতে পারে, শিখে শিখাইতে পারে, কিন্তু হালকা বানাবে না, ট্রেনের মধ্যে এরকম হালকা বানাবে না, কারণ রাস্তা যেন বন্ধ না হয়, মানুষ যেন বিরক্ত না হয়, মানুষ যেন বিব্রত বোধ না করে। তো মেরে মক্ত নাম দোস্তর বুজুর্গ, এইভাবে আমরা সফর করব, কিন্তু সফরের মধ্যেও দাওয়াতের মৌকাকে তারা পাশে যে আছে তাকে দাওয়াত দিই, হ্যাঁ তাকে দাওয়াত দিতে থাকি, তার জেহেন বানাইতে থাকি, তাকে তৈরি করতে থাকি। আর এলাকাতে যখন পৌঁছে যাবো সাথে সাথে মশওয়ারাতে বসব, এবং জরুরি হলেও মশওয়ারার আগে এলাকার পুরানা জিম্মাদার সাথে যারা আছে তাদেরকে মশওয়ারাতে হাজির করা, এটা হলো দুই নম্বর জরুরি কাম। এক নম্বরে জরুরি হলো এলাকার সাথীদেরকে গাস্ট করে হাজির করার আগেই নিজেদের খানা পেনার এমন একটা ব্যবস্থা করা যে যাতে করে তারা আসার পরে এটা মনে না করে যে লোকগুলা বাইরের থেকে আসছে, দূর থেকে আসছে, তাদের তো খানা পিনার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তাদেরকে যখন এটি মিলান করে দেওয়া যায় যে আমাদের খানা পিনার কোনো চিন্তা করার দরকার নাই, আমাদের জন্য খানা, আমাদের খানা তৈরি হইতেছে, ওই যে দেখেন সাথী চলে গেছে, খিদমত চলতেছে, তৈরি হয়ে গেছে, হ্যাঁ তারা যেন ইতমিনান থাকে, তাদেরকে ডাক দিব, আমাদেরকে খানা খাওয়াবে, আমাদেরকে নুসরত করবে, এটার জন্য না, তাদেরকে দাওয়াত দিব হলো তাদের সাথে মশওয়ারা করার জন্য। এই এলাকার কামের কি হালাত এটা তাদের কাছে জানবো, যে পর্যন্ত আছে আছে, এর থেকে আগে কি করে বাড়তে পারে এটা নিয়ে মশওয়ারা করবো। তারা যদি আমাদের সাথে থাকে রাহবরীতে সুবিধা হবে, তারা যদি আমাদের সাথে থাকে তা আমাদের জানা সহজ হয়ে যাবে যে কোন সময় এলাকার মানুষ বাড়িতে বেশি থাকে, কোন নামাজের পরে গাস্ট করলে সুবিধা হবে আমাদের জন্য, বাড়িতে বেশি থাকে, কি কিসমের ব্যস্ততার মানুষ, এরা ক্ষেত কৃষি করা মানুষ, না ব্যবসা বাণিজ্য করা মানুষ, না চাকরি বাজার, কখন তারা আসে, এই সুবিধাটা পাওয়ার জন্য তাদেরকে ডাকবো। নিজের জরুরতকে জাহির কোন রকমই যেন করতে না হয়, মানুষে বুঝতে না পারে, নিজের জরুরত নিজের জিম্মায় রাখবো, এটা আরেকজনে দিয়ে পুরো করানোর জন্য কোনো পরিকল্পনা করব না, অর্থাৎ নিজের জান আর নিজের মাল এক কথায় যেটাকে বলে। এরপরে তাদেরকে নিয়ে মশওয়ারা করে ওখানে মেহনত শুরু করে দেব, মেহনত করব নগদ নগদ সাথীদেরকে আল্লাহ রাস্তাতে বের করার জন্য। এর আগে বলতেছিলেন যে আমরা যে যাব, আসল তো হইল পায়দল যাওয়া, আসল কি ভাই পায়দল যাওয়া, যতদূর সম্ভব যতদূর কোলায় আমরা পায়ে হেঁটে চলতে থাকি, কারণ যে কদম আল্লাহ রাস্তাতে চলে ওই কদম জাহান্নামের জন্য হারাম হয়ে যায়, এক একটা কদমে 700 করে নেকি হয়, 700 গুনাহ মাফ হয়, 700 প্রমোশন হয়, দরজা বুলন্দ হয়, পায়ে হেঁটে চলবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতকে যখন রওনা করাইতেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, তো হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সী মানুষ ছিলেন, উনি বারবার বলতেছিলেন যে আবু বকরকে বলতেছিলেন যে হে আল্লাহ রাসূলের খলিফা, আপনি একটু সওয়ার হন, উটের ঘোড়ায় সওয়ার হন। বলে যে আবু বকরের জন্য কি ক্ষতি হয়ে যাবে, যে আবু বকর যদি পায়দল চলে আর তার এক একটা কদমে 700 নেকি হয় আর 700 গুনাহ মাফ হয়, 700 দরজা বুলন্দ হয়, তা আবু বকরের কি ক্ষতি হয়ে যাবে। তো মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, উনি কিন্তু ওই সফরে যাইতেছেন না, যারা যাইতেছে তাদেরকে রওনা করতেছেন, তাদেরকে একটু আগাই দিতেছেন। তো আল্লাহ রাস্তায় যারা যাইতেছে তাদেরকে আগাই দিলে যদি এই নেকি হয়, তো যারা যাইতেছে তাদের নেকির পরিমাণটা কি হবে। এই জন্য আমরা চেষ্টা করবো যথাসাধ্য পায়দল চলার, আর যেখানে শক্তি সামর্থ্যতে না কলায় দূরত্ব অনেক সেখানে তো আমরা মজবুর, কিন্তু এটাকে আসল নিয়ম বানানো পারা, আসল নিয়ম হলে কি ভাই পায়দল চলার জন্য চেষ্টা করবো। হ্যাঁ, আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলার গজবের আগুনকে ঠান্ডা করার দুইটা আমল হলো সবচেয়ে শক্তিশালী, একটা আমল হলো আল্লাহ রাস্তাতে পায়দল চলা, আর একটা আমল হলো মসজিদকে আবাদ করা। এই যে আড়াই ঘন্টার কথা বলা হয়, এটা তো একেবারে প্রাথমিক ধাপ, আমরা তো চাইতেছি যে 24 ঘন্টা প্রতিটা মসজিদ আমলের, মসজিদের দ্বারা, মসজিদের নববীর আমলের দ্বারা আবাদ হয়ে যায়, এটা আমরা চাই। এজন্য নগদ নগদ জামাত আমরা বিভিন্ন জায়গার থেকে উঠাবো, চেষ্টা করবো যে ওই এলাকা দিয়ে চালাইতে, যে এলাকা সম্বন্ধে হাজরত মোর্শেদ হাজরত বলছেন যে এলাকা দিয়ে জামাত চালাও, এখানে পুরাণ সাথী অনেক, পুরাণ সাথীদের সহমতে থাকবে, তাদেরকে দেখে দেখে কাম করবে, তো কামের উসনিজ বুঝতে পারবে, শিখতে পারবে। একটা হলো দিল্লি, আরেকটা হলো মেওয়াত, আরেকটা কোন এলাকা, এই তিন এলাকা দিয়ে জামাত খুব চালাও। এই জন্য আমরা খুব চেষ্টা করব নগদ নগদ জামাত বের করার জন্য। আর বিদেশি মেহমান, বিদেশি জামাত, বিদেশি ভাইরা যারা জামাতে যাইতেছি তাদেরকে আমি তাদেরকেও বলতেছি আপনারা আর বাইরের যে সমস্ত ভাইয়েরা এখানে আছেন তারাও তাদের দেশে যে মেহনত করব, মেহনত করে করে এই তিন দেশে, এই তিন দেশে হিন্দুস্তান পাকিস্তান রাইমেন্ড তিন দেশে পাঠাবো। এখানে বহুত পুরানা সাথীরা আছে, অনেকদিন যাবত কাম করনাওয়ালা, আমাদের নতুন সাথীরা আসবে, এদেরকে দেখবে, এদের সাথে থাকবে, তারা কাম শিখে যাবে। একজন মানুষ কাম শিখে গেলে হাজার জনের মধ্যে করতে পারে, কিন্তু কামটা শিখা বহুত জরুরি, কেউ যেন তার মন মতো না করে। এই জন্য মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, আমরা খুব চলব, নজরকে খুব হেফাজত করে করে চলব। কারণ হাজরজি বলছেন, কেউ যদি আল্লাহ রাস্তাতে যেয়ে দুনিয়ার কোন জিনিসকে মহব্বতের সাথে দেখে, তাহলে সে যখন ফিরে যাবে তখন দুনিয়ার মহব্বত আল্লাহ রাস্তাতে যাওয়ার আগে যে পরিমাণে ছিল তার চেয়ে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। দুনিয়ার কোন জিনিস যদি তার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যে হ্যাঁ বড় জরুরি গুরুত্বপূর্ণ জিনিস, মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, সে যখন আল্লাহ রাস্তার সময় শেষ করে ফিরে যাবে তখন দুনিয়ার গুরুত্ব আগের চেয়ে তার মধ্যে অনেক বেশি বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে। এই জন্য নজরের হেফাজত করা খুব জরুরি। কারণ আমি আমি তো আসছি আল্লাহ তাআলার সাথে মানুষকে জুড়ে দেওয়ার জন্য, তা আমি যদি নিজেকে দুনিয়ার সাথে জুড়ে দিই তো আমি আল্লাহ রাস্তাতে কি করে আরেকজনকে কি করে আল্লাহর সাথে জুড়বো? তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ বলেন যে আমি আমালের মধ্যে মশগুল থাকবো, আল্লাহ রাস্তাতে যাওয়ার জন্য যখন আমি যাইতেছি, আমরা যারা যাইতেছি সকলে নিয়ত করে নি আমার ইসলাহের জন্য যাইতেছি। কারণ যে নিজের ইসলাহের জন্য যায় তার খোদাও কোনোদিন মেটে না, তার পিপাসাও কোনোদিন মেটে না, সে তো তালাশ করতেই থাকে, আমলের মধ্যে মশগুল থাকে। আরেকজনের ইসলাহের জন্য যাব না, আরেকজনের ইসলাহের জন্য যায়, তার মধ্যে দুই জিনিস হবে, একটা হলো গুসা হয়ে যাবে, যেটা বলতেছি লোকগুলো মানে না, আর একটা হলো নিরাশ হয়ে যাবে। গুসা হয়ে গেলেও কিছু করতে পারবে না, নিরাশ হওয়াটা তো কুফুরি, আল্লাহ তাআলা এটাকে নিষেধ করছেন, নিরাশ হইতে নিষেধ করছেন, নিরাশ হয়ে না। এই জন্য আরেকজনের ইসলাহের জন্য যাবে, তার তো এই দুইটার একটা হবে, আর নিজের ইসলাহের জন্য যাবে সে আমলের মধ্যে মকসুম থাকবে। ইসলাহ তো আমলের দ্বারা হয়, ইসলাহ কিসের দ্বারা হয়? আমলের দ্বারা হয়। যার ইসলাহ যে আমলের মধ্যে মশগুল থাকবে সে সালে হয়ে যাবে, নেক আমল যে করে তাকে কি বলে? তাকে সালেহ বলে। যে নিজে সালেহ হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে দিয়ে ইসলাহের কাম নিয়ে নেবেন। হ্যাঁ, শুরু থেকে কোন ইসলাহের নিয়ত করার কোন দরকার নাই, নিজের অন্যের ইসলাহের নিয়তের দরকার নাই, নিজের ইসলাহের নিয়ত করি। তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, নিজেকে নেক আমলের মধ্যে মশগুল রেখে আর এই মাহলের মধ্যে, দাওয়াতের মাহলের মধ্যে যে আমল করলে এর আসরই হলো আলাদা, ঘরের আমলের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আসর হয়ে যায়। না হলে আসর যদি আলো বেশি না হবে তো নেকি বেশি কেন হয়? এই জন্য মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, নিজকে নেক বানানোর বহুত বড় জরিয়া, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমিরের এতাত যেন থাকে। কেন মানতে হবে? তাকে বানাই তো হয়ে গেছে, আমরা বানাইনি, যাদেরকে বানানোর জিম্মাদারে দেওয়া হয়েছিল সে তারা বানাই দিছে, বানাই তো হয়ে গেছে। না মাইনে আমার কোনো উপায় নাই, যতক্ষণ পর্যন্ত শরীয়তে সেবাদার মধ্যে থেকে কোন ফয়সালা করতে থাকবে, না মানার কোন সুযোগ নাই। কারণ আমি তো আসছি এই জন্য যাতে করে আল্লাহ তাআলার রহমত আমার সাথে থাকে, আল্লাহ তাআলার সাহায্য আমার থাকে, আল্লাহ তাআলার রহমত আর সাহায্য পাওয়ার জরিয়ে হলো আমিরের এতাত। সবাই মিলে যদি আমিরকে মানে তাইলে ইজতেমাইয়াত থাকলো, আর ইজতেমাইয়াত থাকলে আল্লাহ তাআলার মদদও থাকবে, আল্লাহ তাআলার রহমতও থাকবে। কি বলেন? মানবো তো সবাই ইনশাআল্লাহ। আর নিজেকে কেহদা কথাবার্তা বেহদা কাপের থেকে হেফাজত করব, এই তিন কামের মধ্যে নিজেকে মশগুল রাখবো। জাহাজ তোমরা দিয়ে আল্লাহ তাআলা বলতে যে এই তিন কাম যদি না থাকতো দুনিয়াতে পয়সা থাকার আমার কোনো আগ্রহ থাকতো না। এই জন্য আমরাও নিজেকে কমপক্ষে এই সময়টার মধ্যে মস্ক করি, এই সময়টার মধ্যে মস্ক করে যে তিন কার মধ্যে চলার আমার একটা অভ্যাস হয়ে যায়, এটা আমাদের জীবনের অংশ হয়ে যায়, তাতে যাতে করে পরবর্তীকালে আমি এটাকে কাজে লাগাইতে পারি। মেরে মহতরাম দোস্তর জরুর মাকসাদ হলো এটা, যেই মসজিদে আমি থাকতেছি আসি, এই মসজিদের আশেপাশে যতগুলো ঘর আছে, এই ঘরের বালক মুসলমান যারা আছে তাদের মধ্যে আমরা এমন ভাবে মেহনত করব সকলেই যেন তারা অবসর সময়টা মসজিদে দিয়ে দেয়। চাকরিজীবী চাকরির বাইরে যে সময়টা আছে মসজিদে দিয়ে দেয়, ব্যবসায়ী ব্যবসার বাইরে যে সময়টা আছে মসজিদে দিয়ে দেয়, ক্ষেত কৃষি করেওয়ালা ব্যবসায়ী যারা আছে তারা যেন বাকি সময়টা মসজিদে দিয়ে দেয়। এইভাবে সকল মুসলমান যদি তার অবসর সময়টাকে মসজিদে দিয়ে দেয়, কেউ সকালে আসবে, কেউ দুপুরে আসবে, কেউ বিকেলে আসবে, কেউ রাত্রে আসবে, কেউ প্রথম রাত্রে আসবে, কেউ শেষ রাত্রে আসবে, তো ওই কয়জন মুসল্লি দিয়েই 24 ঘন্টা মসজিদ আবাদ থাকবে, তালিমের দ্বারা আবাদ থাকবে, গাছের দ্বারা মহল্লা আবাদ থাকবে। বলে যে আমি এই কথা কখনই বলি নাই, এই কথা যে মসজিদের বাইরে দাওয়াত দেওয়া যাবে কখনই বলি নাই। আমি বলছি এইভাবে যে যাদেরকে মসজিদে আনার জন্য মসজিদের মধ্যে আমলের মহল তৈরি করে গাছের জন্য বের হয়ে যাব, যতজনকে মসজিদে আনার জন্য তৈরি করতে পারি তাদেরকে তো মসজিদে আইনা তালিমের হালকাতে বসে তারপরে দাওয়াত দেব, আর যে মুহূর্তে মসজিদে আসতে রাজি নাই তাকে ওইখানেই দাওয়াত দেব, তাকে ওইখানেই দাওয়াত দেব। কিন্তু প্রথম চেষ্টা হবে ওই মসজিদে নিয়ে আসার জন্য, তারপরে যদি সেই সময় না পারে ফারেক না হইতে পারে তো তাকে দাওয়াত ওইখানেই দেব। আমি কখনো এই কথা বলি নাই যে মসজিদের বাইরে কোনো দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার পর আমল করার জন্য তৌফিক দিয়ে দেয়। দাওয়াত তো মসজিদেও হবে, দাওয়াত তো মসজিদের গাছতে হবে মসজিদের বাইরে, দাওয়াত মসজিদেও হবে, মোজাকারা মসজিদেও হবে মসজিদের বাইরেও হবে, যে মসজিদে আসতে চাইতেছে বা তৈরি করে হইতে পারতেছে তাকে মসজিদে, যে না আসতে পারতেছে তাকে ওইখানে আমরা দাওয়াত দেব। তো মেনে মহতরাম দোস্তার বন্ধুগ, এইভাবে আমরা আমাদের সময়টাকে পুরো করব, নিজের জরুরতের কথা কারোর সামনে যেন প্রকাশ না পায়, কারোর সামনে যেন প্রকাশ না করি, নিজের জরুরত নিজের জিম্মায় নিজের গোপন রেখা নিজেরা পুরো করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে দেবে। কিতনি জামাতে আল্লাহকে রাস্তে মে নিকল রহি হ্যায়, এক এক মসজিদ মে জম কর কাম করেন, মকামি কাম জমানে কি খুব কোশিশ করেন, মকামি লোক মসজিদ কে পাঁচো আমাল করকে দিখলায়ে, আমলি তোর পর সেরা কি জমাতে নিকালে, আপনি জিম্মেদার সাথী লগাকর মেহনত করবায়ে, এস তরহ হমে মসজিদ কি তালিম মে মশরে মে হর চিজ মে মকামি সাথিও কোনো সাথ লেনা হ্যায়। মসজিদো মে জানে বালি আল্লাহ কে রাস্তে মে নিকলনে বালি জমাতে জিস মসজিদ মে পৌঁছে ওহা কে মকামি লোকে সাথ মিল কর কাম করেন, জমাত কা কাম অলগ মকামি লোক কাম অলগ নহি হ্যায়, বলকে ইয়ে সারে আমাল আগর আপস মিল কর করেনগে ইহি আসল নুসরত কি শকল হ্যায়। আনসার মুহাজির আপস মে মিল গয়ে থে ইসলিয়ে ইসলাম সারে আলমে ফেল গয়া, ইসলিয়ে হামারি জমাতো কো চাহিয়ে জিস মসজিদ মে যায়ে ওহা কে মকামি লোকে আপনে সাথ লেকর উনহে তমাম আমাল মসজিদ করকে দিখলায়ে, খাস তোর পর মকামি লোক সাথ লেকর মসজিদ কি আবাদি, মসজিদ কি আবাদি উসকি তরতিব ইয়ে হোগি কে চন্দ দো সাথী আপকে ওর দো সাথী মকামি মসজিদ মে রহে, বাকি আপকি জমাত ওর মকামি সাথিওকে সাথ জমাতে বানাকর ইনসে মুলাকাতে করওয়ায়ে, ইনহে মসজিদ কি আবাদি কা আমল করকে দিখলায়ে। মসজিদ কি আবাদি কা আমল দো লফজ হ্যায়, মসজিদ মে আমারে দাওয়াত কায়েম করতে হুয়ে এক এক উম্মতি কো ইন আমলো মে লাকর জোড়না, হামারি আল্লাহ কা রাস্তে ফিরনে ওয়ালি জমাতে মুলক ইয়া বাইরে মুলক জাহান ভি হ্যায়, উনকো চাহিয়ে নিকলনে কে জমানে মে হর মসজিদ মে মকামি মসজিদ কি আবাদি কা কাম জরুর করেন, কিউকি ইসসে মকামি কাম মজবুত হোগা। আ ইস মজমে মে সে জো লোগ ইস ওয়াক্ত আল্লাহ কে রাস্তে মে নাহি নিকল রহে হ্যায়, আব্বাল তো ইস পর ইস্তিগফার করেন আল্লাহ সে কে এ আল্লাহ হমনে ইস কাম কো কাম না বানায়া জিস কাম পর সারে আম্বিয়া আলাইহিস সালাম কো ভেজা গয়া হ্যায়, পর সাইয়্যিদুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দুনিয়া সে জানে পর নিয়াবতন ইস উম্মত কে জিম্মে জো কাম দিয়া গয়া থা اے اللہ ہم نے اس کام کو کام نہ بنایا, اس پر ہم استغفار کریں, اور اس کام کے نہ کرنے اور محنت نہ کرنے کو اور دین کے مٹنے کا غم نہ ہونے کو اس کو اپنا جرم یقین کریں. اللہ تعالیٰ سے اس پہ استغفار کریں. اللہ تعالیٰ استغفار کرنے والوں کو نواز دیتے ہیں اور ان کی گزشتہ کوتاہیوں سے درگزر فرما دیتے ہیں. استغفار پر اللہ تعالیٰ ہر تنگی سے نکلنے کا راستہ بنا دیتے ہیں. اس سے انشاءاللہ امید ہے کہ اللہ تعالیٰ ہمیں اس پر استغفار کرنے سے اس کام کے اور محنت کے لیے ہمیں قبول فرما لیں. جتنے واپس جا رہے ہیں یہ سب عزم کر کے جائیں کہ اپنے مقام پر اسی طرح محنت کریں گے. اپنی مسجد کے اندر پانچ اعمال, گھروں کے پانچ اعمال جو تفصیل سے بتلا دیے گئے ہیں, انہیں اہتمام سے کریں گے. مقامی کام پر جمنے اور اسے کرنے کا عزم لے کر جائیں, اور جلدی اللہ کے راستے میں نکلنے کا بھی ارادہ کریں. جو جماعت اللہ کے راستے میں نکل رہی ہیں یہ جماعتیں ایک ایک مسجد میں جم کر کام کریں. যে সমস্ত জামাত এখান থেকে আল্লাহ রাস্তাতে বের হইতেছি, আমাদের যে রোগ দেওয়া হয়েছে ওখানে আমরা পৌঁছে এক একটা মসজিদে খুব জমে আমরা কাজ করব, ওখানে খুব জমে কাজ করব, ওইখানে পাঁচ কামকে জিন্দা করার জন্য চেষ্টা করব, ওই মহল্লার পুরানার সাথে যারা আছে তাদেরকে একত্রিত করে নিয়ে মশওয়ারা করব, মশওয়ারা করে ওইখানে যাতে কাম যতটুকু আছে এর চেয়ে আগে কি করে বাড়তে পারে, যদি না থাকে কামের সেকেল কি করে শুরু হইতে পারে, এইভাবে আমরা ওইখানে মশওয়ারা করে ওইখানে কাজ করতে থাকবো. মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে মসজিদের মধ্যে কাম জমানোর জন্য মসজিদকে মসজিদের আবাদী মেহনতের জন্য যে পুরাদার সাথে ওই এলাকার যারা আছে তাদেরকে একত্রিত করব, আর আমাদের জামাত তো উপস্থিত আছে, ওই এলাকার মানুষদের থেকে দুইজন, নিজেদের জামাতের থেকে দুইজন দিয়ে মসজিদের মধ্যে আমলে দাওয়াতকে শুরু করব, যাতে মসজিদের মধ্যে যেটা করার এটা তাদের জিম্মায় দেব, বাকি সব সাথী চতুর্দিকে দুজন দুজন করে আমরা গাছতে বের হয়ে যাব, গাছতে বের হয়ে যেয়ে মানুষদেরকে তার গাফলাতের মহলের থেকে বের করে এনে মসজিদের আমালের সাথে জোড়ানোর জন্য চেষ্টা করব, মসজিদের আমালের সাথে জোড়ার জন্য চেষ্টা করব, মসজিদের সাথে তাআল্লুক পয়দা করার জন্য চেষ্টা করব. আমরা বেশি থেকে বেশি সময় এই মসজিদের বাইরে গাছ করে আমরা এই সময় করব, সময়টাকে পুরা করার জন্য চেষ্টা করব, যাতে করে মানুষ মসজিদের আমালের সাথে জোড়ার মাধ্যমে মসজিদের সাথে তাদের একটা সম্পর্ক আর তাদের একটা তাআল্লুক পয়দা হয়ে যায়. মেরে মোহতারাম দস্তার বুজুর্গ বলেন যে এখান থেকে নগদ নগদ জামাত উঠাবো, নগদ জামাত জামাত উঠে আশেপাশের মসজিদ গুলাকে আমরা মশারাদের রোগ দিয়ে দিব, নিজেদের জামাতের জিম্মাদার সাথীদেরকে নিয়ে তাদের নিগরানি করব, তাদেরকে কাম করাবো, আর কাম তাদেরকে দেওয়া করাবো, নিগরানি আমাদের জিম্মাদার সাথীরা করবে, যাতে করে কাম করতে করতে তারা নিজেরাও কাম করনেওয়ালা হয়ে যেতে পারে, নিজেরাও যাতে করে তারা কাম করনেওয়ালা হয়ে যেতে পারে. এই জন্য মেরে মহতারাম দোস্তার বুজুর্গ যারা আল্লাহর কাছে যাব তারা প্রত্যেকটা মসজিদকে প্রত্যেকটা মসজিদের পাঁচ আমল জিন্দা করার জন্য আমরা মেহনত করব, এবং এটাকে উজুগে আনার জন্য চেষ্টা করব নিজেরা এবং মাকামি যারা আছে তারা, রোজানার মশওয়ারা, রোজানার তালিম, রোজানার সাপ্তাহিক মাসের তালিম, মাসের তিন দিন জামাত বের করা, এই পাঁচ কামকে জিন্দা করার জন্য আমরা প্রত্যেকটা মসজিদে মেহনত করব. অনুরূপ ভাবে যে সমস্ত ভাইয়েরা যারা এখন আল্লাহর রাস্তাতে যাইতে চাইতেছি না, যাওয়ার জন্য তারা তৈরি হতে পারতেছি না, কিন্তু আমরা বাড়িতে ফিরে যাব, তাদের কাছে দরখাস্ত হলো আমার সর্বপ্রথম যে তারা যেন খুব আল্লাহ তাআলার কাছে তওবা করে, এই কথা যে আল্লাহ এতদূর পর্যন্ত নিয়ে আসলা, এত কথাবার্তা শুনলাম, কত মানুষ আত্মবান্তর এই কামকে জিন্দগির মাকসাদ বানায়, এই কামকে শিখার জন্য সারা দুনিয়াতে করার জন্য তারা তৈরি হলো, অথচ আমি তৈরি হতে পারলাম না, অথচ এটি ছিল আমাদের দায়িত্ব, এই জন্যই তুমি আমাদেরকে এই নবীর উম্মত উম্মতের মধ্যে সামিল করছিলা, আমাদের বড় গুণা হয়ে গেল, বড় ভুল হয়ে গেল, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো. মেরে মহতারাম দোস্তার বুজুর্গ একটা তো হইলো যে মানুষ কি করে এমনি অমন ভাবে বলতেছে যে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আর একটা হলো একটা বিষয়কে যে এইটা আমার ভুল হয়েছে, এই যে আমি আল্লাহ রাস্তাতে গেলাম না, আমার বাড়ি ঘরে টাকা যাকে সামনে নিয়ে প্রোটেল গুরুত্বের কারণে আমি আল্লাহ রাস্তাতে যাওয়ার মহা সুযোগ থেকে হাত ছাড়া করে দিলাম, এই গুণাদের উপলব্ধি উন্নত থেকে খতম হয়ে গেছে, এই উপলব্ধি থেকে নিজের মধ্যে পয়দা করে কাল্পনিক ভাবে এটার মধ্যে এনে আল্লাহ তাআলার কাছে মাফ দেয়, যখন দেখি বান্দা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে অনুতপ্ত হয়ে নিজেকে গুনাহগার মনে করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা তার জীবনের সংকীর্ণতাকে দূর করে দেন. এতে সংকীর্ণতা ছাড়া আর কি, আল্লাহর সাথে যাওয়ার চেয়ে কোন কামটা গুরুত্বপূর্ণ ছিল যে আমি যাইতে পারিনি, এই আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে আমার ছেলের মধ্যে সংশোধন আছে, এটাও আল্লাহ তাআলা দূর করে দিবেন। গুনাহ পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। খুব তওবা করি আল্লাহর কাছে, এরপরে নিয়ত করি যে আমি বাড়িতে যাওয়ার পরে আমি আমার মসজিদে এইভাবে রোজানা পাঁচ কাম করব। যারা আগের থেকে সময় লাগাইছে তাদেরকে এই একসাথে বসানো করে এইভাবে আমাদের মসজিদের মধ্যে পাঁচ আমালকে জিন্দা করার জন্য আমালে মসজিদকে আমালে মসজিদকে উদুদে এনে চতুর্থকে গাছ করে করে আমরা পাঁচ আমালকে জিন্দা করার জন্য চেষ্টা করবো। কি বলেন, করবো তো বা শোনেন? আর এরপরে নিজের ঘরের মধ্যে পাঁচ আমালকে জিন্দা করবো, রোজানা তালিম করব, রোজানা কোরআনের বস্ত্র করব, সায় সিফাতের মোজাকারা করব, আর মা বোনদেরকে আমার ঘরে যারা আছে তাদেরকে আল্লাহর রাস্তাতে সবরের ফাজাইল শুনে শুনে আমি তাদেরকেও আল্লাহর রাস্তাতে যাওয়ার জন্য তৈরি করব। আর কি করব, কালকের মশওয়ারা করব, এই পাঁচ আমল নিজের ঘরে জিন্দা করব, পাঁচ আমল নিজের মসজিদে জিন্দা করব। এই নিয়ত আর এই আজম করে আমরা সকলে যাই। মেরে মোখতার আব্দুল একটা কথা বলতেছিলেন যে আল্লাহর রাস্তাতে যারা যাবো এখলাসের আলোচনার পরে বলতেছিলেন ইস্তিখলাসের সাথে, সেটা হলো ওই যে লাইয়ারি কাম বেহুদা ওয়াহিদ কথাবার্তার থেকে বেঁচে থাকা, বিতর্ক সৃষ্টি হয় এরকম কথাবার্তার থেকে বেঁচে থাকা, রাজনীতির সাথে সংশ্লিষ্ট এরকম কথাবার্তার থেকে বেঁচে থাকা। বলে যে তারা তো আল্লাহ তালা আমলকারের সমস্ত আমলের নেকি থেকে তাকে বঞ্চিত করে দেয়। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে ইস্তিখলাসের সাথে এই কামটা আল্লাহ তালা আমাদেরকে করার জন্য তৌফিক দিয়ে আল্লাহ কে রাস্তে মে নিকল কর দুআও কা বহুত ইহতমাম করনা হে। ইসলিয়ে কি আগর দুআও মে নাহি লাগোগে তো আপনি মেহনত পর দাবে পেদা হো জায়েঙ্গে। দুআ আজিজি কা নাম হে, ইবাদত কা খুলাসা দুআ হে। জিস তরহ নামাজ সে আবদিয়ত কা ইজহার মকসুদ হে, দুআ ইবাদত কা ভি মগজ হে। ইয়ানি আল্লাহ কে সামনে আপনি এবসি আপনি বেকসি কো পেশ করনা ওর ইস বাত কা যেহন সে তসবুর ভি নিকাল দেনা কি হামারি মেহনত সে কুছ হোগা, বলকি দুআ কা খুলাসা ইয়ে হে কি এ আল্লাহ তুমি হি কিয়া হে, তুমি কর রাহা হে অর আইন্দা জো কুছ হোগা তুমি হি করেগা। ইসলিয়ে দুআও কা ইহতমাম করো তাকি হামারে আন্দর দাওয়া পেদা না হো। দুআ আজিজি, দুআ আজিজি কা মজহর হে, হামে দুআও কা বহুত ইহতমাম করনা হে। রাত কো তাহাজ্জুদ মে উঠকর আল্লাহ তাআলা সে আপনে লিয়ে অর সারি ইনসানিয়ত কে লিয়ে, হিদায়ত কো ইজতেমাঈয়ত কো অর উম্মত কে লিয়ে উম্মত কে লিয়ে রহমত আল্লাহ তাআলা সে খৈর কো মাঙ্গনা হে। আল্লাহ তাআলা বন্দে কে মাঙ্গনে সে খুশ হোতে হ্যায়। ইসলিয়ে দুআও কো বহুত ইহতমাম করেন। দাওয়াত ইবাদত অর দুআ ইন তিনো কো সাথ জোড়া গয়া হে। ইজা ফরগ তফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতা দেনে ওয়ালি আযিয়াত ওয়ালি দাওয়াত কে ফারিগ হোকর ইবাদত মে লাগ জাতে থে ওর ইবাদত কে বাদ ফির দুআ মে লাগ জাতে থে। ইয়াহি মতলব থা আয়েশা কে জব আপ দাওয়াত সে ফারিগ হো তো ইবাদত মে আপনে আপকো খাতামে, ওর জব ইবাদত সে ফারিগ হো আপ দুআ মাঙ্গে। ইসলিয়ে হামারে সাথিয়ো কো চাহিয়ে কে গশত কে বাদ ইবাদত অর ইবাদত কে বাদ দুআ, ইসসে গশত সে ইবাদত কবুল হোগি অর ইবাদত সে দুআয়ে কবুল হোগি। ইসলিয়ে দুআও কো বহুত ইহতমাম করেন। اب یہ دعا کا وقت آ گیا ہے، کوئی عذر نہ ہو تو ایسے بیٹھیں جیسے تحیات میں بیٹھتے ہیں، صحف میں بیٹھتے ہیں، اس طرح بیٹھیں اور اللہ تعالی کی طرف پوری کریا وزاری سے دعا اور دعا کی قبولیت کے یقین کے ساتھ اللہ سے مانگا جائے۔ حدیث میں آتا ہے اللہ رب العزت غافل جن کی دعا قبول نہیں فرماتے، اس لیے جس سے یقین بھی ہو کہ اللہ تعالی ہماری دعاؤں کو سن رہے ہیں اور اللہ نے دعا کی قبولیت کا اعلان اور اس کا وعدہ فرمایا ہے۔ فرمایا ادعونی استجب لکم، مجھ سے ہی مانگو میں تمہاری دعاؤں کو قبول کرنے والا ہوں۔ اس لیے سب تشہد کی طرح بیٹھے اور سب درود شریف پڑھیں۔ میرے محترم دوست اور بزرگوں، یہ اللہ راستے سے بیر ہوا پورے ہمارے دعا کو بھی اہتمام کرتا ہوں۔ دعا تو ایمن جنیش یا تو گروہ کو پورنا ہمارے جیون جنہ যে দোয়ার দ্বারা আমার ভিতরে আজিজি পয়দা হবে, বিনয় সৃষ্টি হবে, বিনয় সীমা আমার মধ্যে আসবে। দোয়ার এতেমাম যদি না করি তাহলে আমার ভিতরে দাওয়া পয়দা হবে, নিজের যোগ্যতা নিজের এটার ওটা দাওয়া পয়দা হবে। এই জন্য আমরা দোয়ার খুবই এতেমাম করব। দোয়া কাকে বলে? আল্লাহ তালার সামনে নিজেকে ছোট করে দেওয়া, ভিক্ষু বানানো আল্লাহ তালার সামনে, নিজেকে একেবারে মূল্যহীন বানায় দেওয়া আল্লাহ তালার সামনে, এটার নাম হলো দোয়া। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, তো আল্লাহ তালার কাছে খুব করবো দোয়ার ইস্তেমাল করা। বলেন যে এই দাওয়াত ইবাদত দোয়া এটা তো হইল এক মালা তিন ফুল, তিন ফুলের মালা আল্লাহ তাআলা নবী কে বলেছেন যে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন আপনি দাওয়াতের থেকে ফারেগ হইলেন তখন সাথে সাথে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান, যখন ইবাদতের থেকে ফারেগ হলেন দোয়া দোয়া শুরু করে দেন, দাওয়াতের দ্বারা ইবাদত কবুল হবে, ইবাদতের দ্বারা দোয়া কবুল হবে। এজন্য মেরে মহতারাম দস্তর দুর্গ দোয়া খুব করে করব, দোয়া যদি না করি তা আমার ভিতরে বড়াই পয়দা হবে যে আমার মেহনতের দ্বারা হয়েছে, আমার বলার দ্বারা হয়েছে, আমার সফরের দ্বারা হয়েছে। কিন্তু যদি দোয়ার এহতেমাম করে তাহলে সে নিজেই বলবে যে না আল্লাহর কাছে দোয়া করছিলাম তো আল্লাহ তাআলা এটা করে দিছে, তখন নিজেকে নিজের ভিতরে যে খারাপ ভুল যেগুলো আসার সুযোগ ছিল, মন্দ জিনিসের আসার সুযোগ ছিল, দোয়ার দ্বারা এই সুযোগ বন্ধ হয়ে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে। আর দোয়ার ব্যাপারে তো আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন যে তুমি দোয়া করো আমি তোমার দোয়াকে কবুল করব। হ্যাঁ, করে ফরমায়া হে কে দাওয়াত কা ছোড় দেনা দোয়া তো কবুলিয়ত সে মেহরুম কর দেগা, আর দাওয়াত কা ছোড় দেনা ওহী কি বরকাত সে মেহরুম কর দেগা, আর দাওয়াত ছোড় দেঙ্গে ইনকি দোয়াও কা হক ও আল্লাহ ওয়ালে কি দোয়াও ভি ইনকা কোনো ইন্তেখাব নাহি রহেগা। ইসলিয়ে মেরে দোস্তো আজিজো, দোয়াও কি কবুলিয়ত কে লিয়ে দাওয়াত শর্ত হে, হাদিসে ফরমায়া আর মাইক কা কাম করনা ছোড় দেঙ্গে ও বুরাই সে রোকনা ছোড় দেঙ্গে তো এই ওহী কি বরকাত সে মেহরুম কর নাহি জানেঙ্গে, আর اپنے آپ کو اللہ کے دین کا داعی بنانا ہوگا, ایک ایک امت کو خود دعوت دو, اس سے یہ دعاؤں کو قبولیت کا راستہ ہے۔ بولیں تو دعوت دیتے ہیں تو ہمیں دعا قبول ہو راستہ, যে দাওয়াত দেয় তার দোয়া কবুল হয়, দাওয়াতের দ্বারা দোয়া কবুলিয়াতের যোগ্যতা দিলে লোকের ভিতরে ফায়দা হবে, এরপরে যখন কেউ দোয়া করবে তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। যদি দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় তাইলে সে ওহির বরকতের থেকে মাহরুম হয়ে যাবে, তার কোনো দোয়াও কবুল হবে না। আল্লাহ ওয়ালাদেরকে যদি দোয়া করাতে চায় তাই এই দোয়ার মধ্যে এই যে দাওয়াতের কাম যে ছেড়ে দিছে এর কোনো অংশ থাকবে না। এই জন্য মেরে মহতারাম দোস্তো বুজুর্গ, আমাদের মেহনত এই জন্য যে সকলকেই দায়ী বানানো যাতে করে তার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে না দেন। এই জন্য আমরা সকলকেই দায়ী বানানোর জন্য দাওয়াত দেওয়াওয়ালা বানানোর জন্য চেষ্টা করব। তো আমি যতক্ষণ পর্যন্ত দাওয়াত দিতে থাকবো তো আমার দোয়ার মধ্যে দোয়া কবুলিয়াতের সেবক পয়দা হবে, তো আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন। এই জন্য মেরে মহতারাম দোস্তো বুজুর্গ, দাওয়াতের কামটা এই জন্য জরুরি। তো বহুত আম আল্লাহর দিকে মোতাবজ্জ হয়, এবং